نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير الله پاک رب العالمين سمست پرشنسا جي الله پاک رب العالمين تار خاص رحمتي حاجي صاحب در کے صحيح سلامت حاج سمپدن کر توفيق دان کرسين بولن الحمد لله سي الله پاک رجابتی پرشنسا جي الله پاک رب العالمين جارا حاجي جتے پارنی تادر کے قرباني قرار আরাফার সিয়াম আদায় করার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আজ এসব ভাইরা এসব নেক আমলে শরীক হননি, তাদের কাছে আশা করি যে আল্লাহ পাক তাদেরকে যেন তৌফিক দান করেন আগামীতে যেন নেক আমলে অংশ নিতে পারেন এই ফজিলতের দিনগুলিতে। বছর শেষ হতে যাচ্ছে আর কয়েকদিন পরে আবার নতুন বছর, আমাদের মহররম মাস শুরু হবে, আমাদের ধারাবাহিক তফসির ইনশা আল্লাহ তাআলা চলতে থাকবে এই কোরআনে কারিমের তফসির সম্পূর্ণ হওয়া পর্যন্ত। আজকে তফসির করব সূরা সাবার। সূরা সাবা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে নাজিল হয়েছে এবং এই সূরার নামকরণ হয়েছে সাবা শব্দটি দিয়ে, যে সাবা ইয়ামান দেশের বিশেষ একটি অংশের নাম আর যেই নামে এখানে একটি রাজত্ব প্রাচীন যুগে ছিল যা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দান করেছিলেন অফুরন্ত, আর তারপরে যখন তাদের পাপ বেশি দেখা দিল, তার আল্লাহ পাকের অবাধ্য হল, কুফরি করল, অকৃতজ্ঞ হল, তখন আল্লাহ পাক সেই জাতিকে ধ্বংস করেছেন। এইরকম ধরনের ঘটনা কোরআনে কারিমে বহু রয়েছে মানুষের উপদেশের জন্য, যে আল্লাহ পাকের হক আদায় করলে আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানজনক জীবন দান করেন, আর যদি কেউ আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয়, না শুকরি করে, আল্লাহ পাকের অবাধ্য হয়, তাহলে আল্লাহ পাক সে জাতিকে ধ্বংস করেন, যেমন আগেও করেছেন তেমনই এখনও করতে পারেন, আর কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের এই নীতিমালা বহাল থাকবে। এই সাবাবাসীর ঘটনা সংক্ষেপে এই সূরায় উল্লেখ করা হয়েছে। যেই শব্দটিকে নিয়ে এই সূরার নাম হয়েছে সূরায়ে সাবা। এই সূরা প্রথমে আল্লাহ পাক তার প্রশংসার কথা উল্লেখ করেছেন, যা মুমিন বান্দা দুনিয়াতেও করে আল্লাহ পাকের প্রশংসা এবং শুকরিয়া, যা এবাদত। দুনিয়াতে আল্লাহ পাকের এবাদত স্বরূপ আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আর আখেরাতে যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে, মুমিন বান্দারা জান্নাতবাসী হবে, তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাকের জিকির আল্লাহ পাকের স্মরণ স্বরূপ এবাদত, যদিও এবাদতের দায়িত্ব তখন থাকবে না, কিন্তু জান্নাতিদের তসবিহ হবে, আল্লাহ পাকের প্রশংসা করবে, আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে বিভিন্ন ভাষায়, যেমন মানুষ শ্বাস প্রশ্বাস নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস রয়েছে যে জান্নাতিরা জান্নাতে তসবিহ করে, ইউল হামুনা তসবিহ, তারা তসবিহ করবে, কামা ইউল হামুনা নাফাস, যেমন মানুষ শ্বাস প্রশ্বাস নেই, শ্বাস প্রশ্বাস নিতে ইচ্ছা করতে হয় না, হ্যাঁ ইচ্ছা করতে হয় না যে শ্বাস প্রশ্বাস নিতে হবে, আর ইচ্ছা না করলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে এমনটা নয়, শ্বাস প্রশ্বাস অটোমেটিক চলতে আছে, তাই না? দুনিয়াতে ইবাদত বন্দেগির জন্য আল্লাহ পাকের প্রশংসা করতে, শুকরিয়া আদায় করতে, তাসবিহ করতে নিয়ত করতে হয়, ইচ্ছা করতে হয় যে সুবহানাল্লাহ বলবো, ইচ্ছা করতে হয়, নিয়ত করতে হয়, মনে সংকল্প করতে হয় যে আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহ পাকের প্রশংসা পেশ করব, আল্লাহ আকবার আল্লাহ পাকের তকবীর পাঠ করব। দুনিয়াতে ইবাদতের জন্য নিয়ত করা লাগে, কিন্তু জান্নাতে জান্নাতিরা চলে যাওয়ার পরে ইবাদতের দায়িত্ব, দিনের বিধিবিধান পালনের দায়িত্ব থাকবে না, কিন্তু শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো বান্দারা জান্নাতিরা তসবিহ তাহলিল করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ পাকের জিকির আজকার করবে, যেমন মানুষ শ্বাস নিয়ে থাকে তেমনি। আল্লাহ পাক আখিরাতের এই তসবির কথা বা আখিরাতে যে জান্নাতিরা প্রশংসা করবে তার কথা কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে উল্লেখ করেছেন, তার মধ্যে একটি আয়াত এই আমাদের সামনে রয়েছে সূরা সাবার প্রথম আয়াত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার জন্য রয়েছে আসমান জমিনের সবকিছুই, আসমান জমিনের সবকিছুই যার মালিকানাধীন, যার নিয়ন্ত্রণাধীন। আল্লাহ পাকের নিয়ন্ত্রণের বাইরে আসমান জমিনের কোনো কিছুই নেই, না আসমান জমিন, না আসমান জমিনের ভিতরে যা কিছু ঘটছে, হচ্ছে বা যা আছে, আল্লাহ পাকের মালিকানারও বাইরে নেই, আল্লাহ পাকের নিয়ন্ত্রণের বাইরে নেই। একমাত্র আল্লাহ পাকের মালিকানায় রয়েছে এবং একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সে সবে নিয়ন্ত্রণ করে থাকেন। এর দ্বারা স্পষ্ট হয় যে একমাত্র নিয়ন্ত্রণের মালিক আল্লাহ পাক, দুনিয়ার কোনো কিছুর ওপর আল্লাহ ছাড়া অন্য কিছুর নিয়ন্ত্রণ চলে না, অন্য কারো নিয়ন্ত্রণ নেই। সে সাগর মহাসাগরের ওপর হোক, আর নদ নদীর ওপর হোক, আর ক্ষুদ্র একটা নৌকো বা জাহাজের ওপর হোক, বা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা প্রাণীর ওপর হোক, কারো হায়াত মতের ওপর হোক, কাউকে মৃত্যু দেওয়া বা কাউকে বাঁচিয়ে রাখা রক্ষা করা এসব হোক, একমাত্র আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আল্লাহ পাক ছাড়া কেউ কাউকে রক্ষা করতে পারে না, কেউ কাউকে মারতে পারে না, কেউ কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া সবকিছু আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন। এই আকীদা যদি আমাদের মজবুত হয় তাহলে আর শিরকি কুফরি আকীদা থাকবে না, যে ওলি আউলিয়ারা পৃথিবীতে নিয়ন্ত্রণ করে, তারাও ডুবে যা জাহাজকে উদ্ধার করে, তারাও মুরিদানদেরকে সন্তান সন্ততি দেয়, কবর মাজারে গেলেও সেখানেও পাওয়া যায়, তারাও দিতে পারে, এসব শিরকি আকীদা থাকবে না। যখন কোরআনে কারীমকে এইভাবে বুঝবে যে উদ্দেশ্যে আল্লাহ পাক নাজিল করেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ পাকের জন্যই, অর্থাৎ আল্লাহ পাকই মালিক এবং আল্লাহ পাকেরও নিয়ন্ত্রণ রয়েছে ওই সব কিছুর ওপর যা আসমান সমূহে রয়েছে, সামাওয়াত ওয়াল আরদে, এবং পৃথিবীতে যা রয়েছে, আসমানের উপর আল্লাহ পাকের নিয়ন্ত্রণ আর জমিনের উপর আল্লাহ পাকের নিয়ন্ত্রণ এবং তাতে যা কিছু রয়েছে। এই বিশাল আসমান জমিনের উপর আল্লাহ পাকের যদি নিয়ন্ত্রণ থাকে তো ক্ষুদ্র যেসব জিনিস রয়েছে এর মাঝে সবকিছুর উপর আল্লাহ পাকের নিয়ন্ত্রণ রয়েছে। ওয়ালাহুল হামদু ফিল আখিরা, এবং তারই জন্য একমাত্র সমস্ত প্রশংসা ফিল আখিরা পরকালে। আল্লাহ এখানে শুধু আখিরাতের কথা উল্লেখ করেছেন, যা জান্নাতিদের তসবিহ হবে, জান্নাতিদের প্রশংসা হবে, জান্নাতিদের শুকরিয়া হবে আখেরাতে কিয়ামতের দিনে, যে শুকরিয়া তারা জ্ঞাপন করবে। ওয়ালাহুল হামদু ফিল আখেরা, আল্লাহ পাকেরই সমস্ত প্রশংসা আখেরাতে। দুনিয়াতে তো আছেই, মুমিন বান্দারা আজ আল্লাহ পাকের প্রশংসা করে, কিন্তু আখেরাতেও আল্লাহ পাকের প্রশংসা। শুধু আখেরাতের কথা আয়াতে এজন্য উল্লেখ করেছেন আল্লাহ পাক যে আখেরাতের প্রশংসা একবার স্পষ্ট হয়ে ফুটে উঠবে আল্লাহর জন্য। দুনিয়াতে অনেক সময় অনেক মানুষের উপর অস্পষ্ট থেকে যায়, সমস্ত প্রশংসা একমাত্র প্রশংসা, প্রশংসার মতো প্রশংসা একমাত্র আল্লাহর, এ কথা দুনিয়াতে অনেকের ওপর ফুটে ওঠে না। যারা অবিশ্বাসী কাফের, যারা মুশরিক বহুত্ববাদী, যারা কপট মুনাফিক অবিশ্বাসী ইত্যাদি, এই রকমই যারা দুর্বল ইমানের মুসলিম তাদের উপর ফুটে ওঠে না। অনেকে তো দেখা যাচ্ছে বড় বড় রাজা ধীরাজার প্রশংসা করছে, গুণগান করছে, ওর ভালো গুণ পয়েন্ট করছে, হ্যাঁ সুনাম করছে, তাহলে আল্লাহ পাকের প্রশংসা দুনিয়ায় অনেকের উপর অস্পষ্ট থেকে যায়, ফুটে ওঠে না। এই জন্য দুনিয়ার কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেননি। পক্ষান্তরে আখেরাতে সৎ অসৎ, জান্নাতি জাহান্নামি, ভালো মন্দ সমস্ত মানুষের ওপর আল্লাহই যে একমাত্র প্রশংসার অধিকারী, এটা স্পষ্ট হয়ে ফুটে উঠবে। যারা জাহান্নামে যাবে তারাও বুঝতে পারবে যে প্রশংসা একমাত্র আল্লাহ, আমরা ভুল করেছি, আর আমরা ভুল করেছি বলেই জাহান্নামী হয়েছি। আল্লাহ পাক সামান্যতম আমাদের জুলুম করেননি। আমরা যদি এই অন্যায় না করতাম, অবিশ্বাসী না হইতাম, শিরিক না করতাম, পাপ না করতাম, নামাজ না ছাড়তাম, হারাম না খেতাম, হারাম না কাজ করতাম, আল্লাহর অবাধ্য না হইতাম, তাহলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে দিতেন না। আল্লাহ পাকই সমস্ত প্রশংসা। যখন মানুষ ন্যায় বিচার করে তখন তার প্রশংসা হয় না? কোন যদি জজ ন্যায় বিচার করে তাহলে এলাকাবাসীরা প্রশংসা করে, যে ঘুষ খায় না, একে পয়সা দিয়ে কেনা যায় না, ন্যায় বিচার করে, তাহলে যারা অপরাধী তারাও তার সম্পর্কে মন্দ কথা বলবে না, না ওকে ঘুষ দেওয়া যাবে না, ওকে ঘুষ দিয়ে খরিদ করা যাবে না, ও যদি বিচার করে তাহলে আমাদের টাকা পয়সা কাজে আসবে না, হ্যাঁ আমাদের সোর্স কাজে আসবে না, কারো মাধ্যম দিয়ে যাবো এসব কাজে আসবে না। তাহলে কাফের মুশরিক জাহান্নামী পাপিষ্ট গুনাহগার কিয়ামতের দিন স্পষ্ট বুঝতে পারবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ক্ষেত্রে ন্যায় বিচার করেছেন, ইনসাফ করেছেন, আল্লাহ পাক জুলুম করেননি, কখনো জুলুম করেন, ওমা আনা বিযাল্লামিল আবিদ, আমি কোনো বান্দার উপর জুলুম করি না, এটা স্পষ্ট ফুটে উঠবে কাফের ওপর পর্যন্ত। আর যারা মুমিন বিশ্বাসী তাদের ওপর তো স্পষ্ট দুনিয়াতেও এবং আখেরাতেও যে প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ওয়াহুয়াল হাকিমুল খাবির, এবং তিনি হচ্ছেন হাকিম অর্থাৎ প্রজ্ঞাবান, তার কথায় তার কাজে তার আদেশে তার নিষেধে তার সৃষ্টিগত বিধানে তার শরীয়তের বিধি বিধানে সবকিছুতেই প্রজ্ঞা রয়েছে, হিকমত রয়েছে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সৃষ্টি আল্লাহ যা করছেন তাতে হিকমত রয়েছে, কোথাও যদি আজাব আসে তাতে আল্লাহ পাকের হিকমত রয়েছে, রহস্য রয়েছে, প্রজ্ঞা রয়েছে। কোন জাতিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তি দেন, সম্মানিত করেন, তাতে আল্লাহ পাকের হিকমত রয়েছে। কখনো পাপিষ্ঠকে যদি আল্লাহ পাক ছাড় দেন, অবসর দেন, বাড়িয়ে দেন, তাহলে তাতে আল্লাহ পাকের হিকমত রয়েছে। তাহলে আল্লাহ পাক এইগুলো হচ্ছে সৃষ্টিগত বিধান। আল্লাহ পাক সৃষ্টির ক্ষেত্রে পাপীকে কখনো বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ কখন আজাবের, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ কখনো সুখ শান্তির জীবনের, কোন জাতি কোন সম্প্রদায় সম্পর্কে বা কোন ব্যক্তি সম্পর্কে, এই সবকিছু আল্লাহ পাকের হিকমত রয়েছে। এটা হচ্ছে সৃষ্টিগত বিষয়ে আল্লাহ পাকের হিকমত বা প্রজ্ঞা। আর শরীয়তের বিধি বিধানে আল্লাহ পাক যা আদেশ করেছেন করতে, পাঁচ ওয়াক্ত নামাজ এতে হিকমত রয়েছে, সিয়াম রোজা তাতে হিকমত রয়েছে, জাকাত এতে হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, হজ এতে হিকমত রয়েছে, ওমরা এতে হিকমত রয়েছে, হ্যাঁ আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলি হারাম, শুকুর হারাম, কুকুর হারাম, হালাল এই হালাল এই হারাম, আল্লাহ করণীয় বর্জনীয় সবকিছুতে আল্লাহ পাকের হিকমত রয়েছে। এই জন্য আল্লাহ পাকের নাম হচ্ছে হাকিম, আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাবান, আল খাবির এবং যিনি সূক্ষ্ম বিষয়ের খবর রাখেন, সবকিছুর খবর রাখেন, সূক্ষ্ম বিষয়ের তিনি খবর রাখেন। তাই ইয়ালামু মা ইয়ালেজু ফিল আরদে, পৃথিবীতে যা প্রবেশ করে ভূমির মধ্যে জমিনের মধ্যে যা প্রবেশ করে ঢুকে তাও আল্লাহ পাক জানেন। আপনার আশেপাশে কি হচ্ছে, জমিনের ভিতরে কি যাচ্ছে কি উঠছে খবর রাখেন না, কিন্তু আল্লাহ পাক সব কিছুর খবর রাখেন। ইয়ালামু মা ইয়ালেজু ফিল আওয়ালা যা ইয়ালেজু মানে দাখালা ইয়াদখুল, এই জন্য কোরআনে বলেছে তুলেজুল লাইলা ফিন নাহার, যে আয়াতটা আমাদের দেশের মানুষরা বা যে দুটি আয়াত মুখস্থ রাখা আমাদের দেশের অনেক লোকের, কুলিল্লাহুম্মা মালিক আল মুলকি তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুলিজুল লাইলা ফিন নাহার, তুলিজু মানে আল্লাহ তুমি দাখিল করো এখানে তুলিজু, আর তালেজু ইয়ালেজু মানে প্রবেশ হওয়া, কোন জিনিসের প্রবেশ হওয়া। তো আল্লাহ পাক বলছেন ইয়া আল্লামু মা ইয়ালেজু ফিল আরদ, পৃথিবীতে যা প্রবেশ করে তাও আল্লাহ পাক জানেন। এই মাটিতে কি প্রবেশ করে, ওপর থেকে আসে আর মাটিতে প্রবেশ করে, কি এমন কিছু আছে, একাধিক জিনিস আছে, যেমন বৃষ্টি পানি, ওপর থেকে বৃষ্টি বর্ষণ হয় মাটিতে প্রবেশ করে, হ্যাঁ আর মৃত্যু ব্যক্তি মানুষ যখন মারা যায় মৃতদেহ কোথায় কে মরলো, কোথায় কার কবর হইল, কবর হইল কি জ্বালিয়ে দিল না পানিতে ভাসিয়ে দিল না আর কিছু করলো, আল্লাহ পাক সবকিছু জানেন। সুতরাং যিনি আল্লাহ জানছেন যে কোথায় তুমি মরেছ, তোমার দেহ কোথায়, তোমার আত্মা কোথায়, তিনি উঠাতে পারবেন না, এই জন্য তারপরে আখেরাতের কথা কেমন হবেই হবে, পুনরুত্থান হবে হবে, একদিন উঠতে হবে, জবাবদেহি করতে হবে, তার কথা এরপরে উল্লেখ আল্লাহ পাক করেছেন। হ্যাঁ আর কিছু, হ্যাঁ যে শস্য ক্ষেত্রে যে বীজ কোথায় বীজ আছে, বীজ মানুষ বপন করুক আর নাই করুক, এমনিতে অনেক বীজ পড়ে আছে, কোন পাখি এসে ফেলেছে অথবা এমনিতে ছিটে পড়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিল ওখান থেকে পড়েছে, যেইভাবে পড়ুক না কেন কোন বীজ কোথায় পড়েছে তাও আল্লাহ পাক জানেন। এছাড়া কোন যদি কীট পতঙ্গ থাকে যে মাটির ওপর থেকে মাটির ভিতরে কোনখানে ঢুকলো গিয়ে, এটা সাপ বেরিয়েছিল আপনার বাড়িতে বাড়ির আশেপাশে হঠাৎ করে কোথায় ঢুকে গেল আর হদিস পেলেন না, ইয়া আল্লামা ইয়ালেজু ফিল আরদ, আল্লাহ পাক সবকিছুই জানছেন, কীট পতঙ্গ কোথায় কি ঢুকছে। অমা ইখরুজ মিনহা, আর যা কিছু এই পৃথিবী থেকে জমিন থেকে বের হচ্ছে তাও আল্লাহ পাক জানেন। জমিন থেকে বের হচ্ছে যেমন শস্যদানা, পানি, ঝর্ণা থেকে পানি বেরোচ্ছে, খনিজ সম্পদ যত কিছু আছে দেখেন, এই খনিজ সম্পদ যা আজকে বেরোচ্ছে বিভিন্ন দেশ থেকে, গ্যাস হোক আর পেট্রোল হোক আর ডিজেল হোক আর আর কিছু হোক, সেগুলি আগে থেকে ছিল, কয়লা হোক আর কিছু হোক, স্বর্ণ হোক আগে থেকে ছিল, হ্যাঁ, কিন্তু মানুষ জানত না, মানুষ জানত না। যান্ত্রিক সভ্যতায় মানুষ এখন তদন্ত করে এই তলাশ করছে, এখানে আছে ওখানে আছে তলাশ করছে, এছাড়া যে কত কি আছে আর কত জায়গা আছে আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক সবসময় জানেন, আল্লাহ পাকের এলমের আদি অন্ত নেই, যে কোনো এককালে জানতেন না পরে জেনেছেন এমন নাই। কিন্তু মানব জাতি কোনো এককালে কিছুই জানত না, খেতে পেত না দেশ ছেড়ে, অথচ খনিজ সম্পদ দেশে মজুদ আছে, ছেড়ে দিয়ে কোথায় কোথায় চলে গেছে। হ্যাঁ, যদি জানতো আর বের করতে পারত তো যেত কোথাও, হিজরত করে কোথাও যেত না, পেটের গায়ে কোথায় কোথায় দুনিয়ায় ছড়িয়ে পড়েছে মানুষ নিজের দেশ জন্মভূমি ছেড়ে দিয়ে। আকাশ থেকে যা অবতীর্ণ হয় তাও আল্লাহ পাক জানে। আকাশ থেকে কি নেমে আসে? বৃষ্টি নেমে আসে, আর রিজিক নেমে আসে, অফিস সময় রিজিক কম, রিজিক নেমে আসবে, কার বাড়িতে কতটা আসবে, কার জন্য কতটা আসবে আল্লাহ পাক জানে। আপনি জানেন না, আপনার ছেলে মেয়ের সামনে পাঁচ বছর, সাত বছর, দশ বছর বসে একটি সম্পর্কে বলতে পারবে না, এটা ডাক্তার হবে, এটা ভালো আলেম হবে, এটা ছেলে ভালো উপার্জন করতে পারবে, আর এটা বেকার হবে, একে না খাওয়াইলে পেট পুষতে হবে, না হলে আর নিজের পেটের ব্যবস্থা করতে পারবেন, কিছু বলতে পারবেন? হচ্ছে না, হচ্ছে না। কিন্তু আল্লাহ পাক সব জানছেন। অমায়ান জলে মিনাস সামায়, আসমান থেকে যা নাজিল হচ্ছে নাজিল হয় তাও আল্লাহ পাক জানেন, কার জন্য কতটা রিজিক নাজিল হচ্ছে। এইরকমই আল্লাহ পাকের আজাব এলাহি, কখন যে এই সান্ডির আজাব আসবে আর সুনামির আজাব আসবে মানুষ বলতে পারতো এইসব আসার আগে? হ্যাঁ, কিন্তু আল্লাহ ফাক রব্বুল আলামিন অমায়ান জালমিন আসসামায়, আকাশ থেকে যেসব হুকুম, আজাবের হুকুম, নিয়ামতের হুকুম, আল্লাহ পাক আদেশ নিষেধ আল্লাহ পাক জানছেন। আসমান থেকে নামার মধ্যে আল্লাহ পাকের ফেরেশতারাও আছেন, মালাইকা, আল্লাহ পাকের ফেরেশতা কখন, আল্লাহ পাকের মালাইকা কোন কাজে কোন দায়িত্ব নিয়ে নেমে আসেন আল্লাহ পাক জানেন, মানুষ খবরই রাখে না। অমায়ান জালমিন আসসামায় ইত্যাদি, অমা ইয়ারুজ ফিহা, আর যা কিছু আসমানে উত্থিত হয়, আরাজা ইয়ারুজ মানে ওপরে যাওয়া, এই জন্য সিঁড়িকে মেরাজ বলা হয়, সিঁড়িকে মেরাজ বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ঊর্ধ্ব গগনের সফরকে, আসমানি সফরকে এই জন্য মেরাজ বলা হয়। নৈশ ভ্রমণ রাত্রে সফরকে ইসরা বলা হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আর মেরাজ মানে হচ্ছে ওপরে যাওয়া, আরাজ ইয়ারুজ মানে ওপরে চড়া। অমায় আরোজ ফিহা, আর আসমানে যা উত্থিত হয়, কি উত্থিত হয়? মানুষের রূহ, আরোজুল মালাইকা তো রূহ, রূহ আর রূহ মানে ফেরেশতা হইতে পারে, জিবরাইল হইতে পারে, ওই আয়াতের অর্থ। মানুষের আত্মা, মানুষ যখন মারা যায় তো এই রূহ আল্লাহ পাকের কাছে যাচ্ছে, ইল্লিনে অথবা সিজ্জিদে। হ্যাঁ, তারপরে মানুষের আমল, এলাইহি আসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহ পাক বলেছেন যে ভালো কথা, ওয়াল আমালুস সালেহ, নেক আমল আল্লাহর কাছে উত্থিত হয়। আর ফেরেশতারা রিপোর্ট নিয়ে যান দুনিয়া থেকে, মানুষের আমলের রিপোর্ট প্রতিদিন আসরে নিয়ে যান, আবার ফজরে নিয়ে যান, দুইবার তাদের ডিউটি পরিবর্তন হয়। অমায়া রুজু ফিহা ইত্যাদি, ওয়া হুয়ার রাহিমুল গাফুর, আল্লাহ পাক তিনি দয়াবান এবং তিনি অতি মার্জনাকারী, গাফুর গফার, এই দুটি আল্লাহ পাকের নাম, মানে গফার আয়ের ফিরো মানে মাফ করা, মার্জনা করা, আর গফুর মানে যিনি বড় মার্জনাকারী। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশংসা মুমিন বান্দা দুনিয়াতেও করে আর আখিরাতে করবে। আখিরাত সম্পর্কে আরো বেশ কিছু আয়াত রয়েছে আল্লাহ পাকের প্রশংসামূলক, যে প্রশংসাগুলি করবে, যেমন আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ তুমি যদি হেদায়ত না করতে তাহলে তো আমি হেদায়ত পেতাম না, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ, সেই আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ এই জান্নাতের রাস্তা দেখাদান আলী হাজা, এই জান্নাতের রাস্তা দেখিয়েছেন, এই নাজাতের মুক্তির রাস্তা দেখিয়েছেন, ওমা কুন্না লিনাহতা দিয়া, আমি হেদায়ত পেতাম না, আমরা হেদায়ত পেতাম না, লাউলা আন হাদান আল্লাহ, আল্লাহ পাক যদি আমাদের হেদায়ত না করতে আমিও কাফের মুশরিক হয়ে থেকে যেতাম, আমিও অমান্যকারী হয়ে থেকে যেতাম, আমিও নাস্তিক হয়ে থেকে যেতাম যদি আল্লাহ পাক হেদায়ত না করতে। এইভাবে যখন দুঃখ কষ্ট সব দূর দুনিয়া, জান্নাত পেয়ে গেছি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ আজহাব আন্নাল হাজান, সে আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক আমাদের দুঃখ কষ্ট ক্লেশ দূর করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ যে সাদাকানা ওয়াদা, আল্লাহ পাকের প্রশংসা করবে জান্নাতে গিয়ে জান্নাতীরা, জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া, আল্লাহ পাকের অশেষ প্রশংসা যিনি সাদাকানা ওয়াদা, তার ওয়াদা সত্য করে দেখিয়ে দিয়েছেন যে মুমিনদেরকে জান্নাতি করো বিশ্বাসীদেরকে, আর কাফের মুশরিকদেরকে যারা আল্লাহর অবাধ্য তাদেরকে জাহান্নামে দেব, আল্লাহ ওয়াদা তার সত্য করে দেখিয়ে দিয়েছেন। ও আওরাসান আল আরদ, আর জান্নাতের জমির আমাদেরকে ওয়ারেস বানিয়ে দিয়েছেন, না তাবাউ মিন হাইসু নাশাউ, যেখানে ইচ্ছা সেখানে আমরা এখন ভ্রমণ করব। তো এসব কথা জান্নাতের উপরে আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কথা উল্লেখ করেছেন, কিয়ামত কিয়ামত হবে, কিন্তু কাফের কিয়ামতকে বিশ্বাস করে না। কাফের মানে অস্বীকারী, যে আল্লাহকে অস্বীকার করে সে অস্বীকারী, যে পরকালকে অস্বীকার করে সে অস্বীকারী কাফের। পরকালকে অস্বীকার করে একদল, পরকালকে একেবারে অস্বীকার করে যে পরকাল বলে কিছু নেই, আর একদল পরকালের নাম বললেও পরকাল সম্পর্কে তাদের ধারণা অস্পষ্ট, স্পষ্ট নয়। আজকাল অনেক কাফেররা রয়েছে যাদের একটা হালকা ধারণা পরকাল, মানে মরার পর একটা জগৎ আছে, কিন্তু ধারণা স্পষ্ট নয়, ক্লিয়ার নয়, হয় ভুল ব্যাখ্যা অথবা একেবারে অস্পষ্ট, কিছু বুঝে না। ওই সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় তা তো বুঝি না, জানি যে আফটার ডেথ, মরার পরে একটা জগৎ, কিছু বুঝে না। কিন্তু কোরআনে কারীম যে পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস যে পড়বে এবং তার প্রতি বিশ্বাস করবে, তার কাছে ক্লিয়ার বিষয় যে এই দুনিয়া হচ্ছে কর্মজগৎ, আর মতের পর জীবনটা হচ্ছে প্রতিদান বদলার জগৎ, আর সেই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুই ভাগে ভাগ করবেন, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। সৎ কর্মশীল ভালো কাজ যারা করেছে ঈমানের সাথে তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন, প্রথমেই জান্নাত পাবে, অথবা তাদের যদি কিছু পাপ থাকে তার জন্য শাস্তি পানিশমেন্ট জাহান্নামে পেয়ে তারা জান্নাতে আসবে। আর যারা কাফির অস্বীকারী মুশরিক বহুত্ববাদী, আল্লাহর সাথে অন্যকে অংশী বানে, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করেছে, তারা চিরকালে জাহান্নামী হবে। আর মুমিন মুসলিম যদি বিশ্বাসী হয়ে থাকে, নামাজ ঠিক থাকে আর শিরক মুক্ত থাকে, কিন্তু বিভিন্ন পাপ ছিল, কাবিরা গুনাহ ছিল, তাহলে জাহান্নামে জ্বলে পুড়ে কোনদিন জান্নাতে ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আখিরাতে হক এবং বাতিলের মাঝে ফয়সালা করবেন, চূড়ান্ত ফয়সালা তখন হবে, এবং সেখানে মানুষ নিজ নিজ প্রাপ্য ভালোভাবে পাবে। দুনিয়া প্রাপ্য পাওয়ার জগৎ নয়, এখানে ভালো মানুষ নিজের হক না মানুষের কাছ থেকে পাবে না, আল্লাহ দেওয়ার ওয়াদা করেছেন যে তুমি ভালো মানুষ নামাজ, সুতরাং তোমাকে অফুরন্ত রিজিক দেব, আল্লাহ এই ওয়াদা করেননি। তার দুনিয়া আল্লাহ পাকের কাছে তুচ্ছ, যে দুনিয়া বদলার জগৎ নয়, পক্ষান্তরে আখেরাত হচ্ছে প্রতিদান জগৎ, বদলার জগৎ। তো একজন মুসলিম যদি সত্যিকার অর্থে মুসলিম হয় আর সামান্য পড়াশোনা করে, কোরআন এবং হাদিস তার জ্ঞান থাকে, তাহলে তার কাছে আখেরাতের বিষয়টি স্পষ্ট। একদল অবিশ্বাসী, আখেরাত কিছুই নেই, মরে গেলাম শেষ, আর কি আবার। আর একদল, হ্যাঁ, পুনর্জন্ম আছে, পুনরাগমন। হ্যাঁ, যদি যেমন হিন্দুদের ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস, যে মানুষ যদি সৎ হয় তাহলে ছিল শূদ্র চামারের ছেলে ও ব্রাহ্মণের ছেলে হয়ে জন্মিবে, ছিল গরিব অসহায় দুর্গত অবস্থায় খেতে পেত না, একটু সচ্ছল হয়ে পৃথিবীতে আবার আসবে, একেবারে অসহায় ছিল, দুর্বল ছিল, কমজোর ছিল, তার আত্মীয় স্বজন ছিল না, মানুষের কাছে লাভজুত খেত না, এখন নেতা হয়ে দ্বিতীয়বার আসবে, তাহলে এইভাবে চলতেই থাকবে। তাহলে চূড়ান্ত ফয়সালা তো হচ্ছে না, চূড়ান্ত, এবং মানুষ বুঝতেও পারছে না যে কখন চূড়ান্ত ফয়সালা হইল, কোন লোকটা শূদ্র চামারের ছেলে ছিল এখন ব্রাহ্মণ হয়ে এসছে, কোন লোকটা গরিব অসহায় দুর্গত অবস্থায় ছিল আর 2000-4000 বছর পরে আবার পুনরাগমন হয়েছে, আর তারপরে সেই ব্যক্তি এখন একবার নেতা হয়ে এসছে, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি হয়ে এসছে, বুঝাতে যাচ্ছে না। তাহলে তো বিষয়টি স্পষ্ট নয় যে বদলা পেল, কে পেল আর কে পেল না, স্পষ্ট হচ্ছে না। তখন তোর ইসলামের যে আখিরাতের আকীদা তাতে স্পষ্ট হয়ে যাবে সবকিছু, যে হক আলারা হক পেয়ে গেছে, মুমিন সৎকর্মশীল ভালো মানুষরা তাদের বদলা পেয়ে গেছে, আর যারা পাপিষ্ট গুনাহগার অবাধ্য অস্বীকারী মুশরিক বহুত্ববাদী তারা তাদের শাস্তি জাহান্নাম পেয়ে গেছে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এমনকি খ্রিস্টান ইহুদি তাদের ধর্মগুলি বিকৃত ধর্ম, যদি আল্লাহ প্রদত্ত ধর্ম ছিল, তাদের কাছে আখেরাতের পরকালের বিষয়টি জিজ্ঞাসা করলে আপনি ক্লিয়ার জবাব পাবেন না। অস্পষ্ট স্পষ্ট, তারা দুনিয়ার পিছনে এমন ছুটা ছুটেছে যে তাদের কাছে আখেরাত সম্পর্কে কোনো জ্ঞান নেই, আখেরাত সম্পর্কে কোনো জ্ঞান নেই। কিন্তু আলহামদুলিল্লাহ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতে বিশ্বাসী, যারা কোরআন এবং হাদিসে বিশ্বাসী, যেই দিন আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য নাজিল করেছেন এবং সর্বশেষ দিন, সর্বশেষ রাসূল, তাদের কাছে আখিরাতের বিষয়টি একেবারে স্পষ্ট। আল্লাহ পাক এই আখিরাত সম্পর্কে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলে থাকে, কাফেররা বলে আর বলবে, লাতাতিনাসাত, আমাদের কাছে কিয়ামত কখন আসবে না, লাতাতিনাসা, আমাদের কাছে কখনো কিয়ামত আসবে না। কুল হে নবী, তুমি তাদেরকে জানিয়ে দাও। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ইব্রাহিমী ধর্মের দাবিদার ছিল, কিন্তু ইব্রাহিম আলী ইসলামের ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞানও ছিল না, আখেরাত সম্পর্কে একটা স্পষ্ট ঈমান ইয়াকিনও ছিল না, বরং অনেকে অবিশ্বাসী ছিল, অনেকে বললেও বুঝত না যে আখেরাতটা কি, মরে যাব শেষ আর কি, আসল হচ্ছে দুনিয়া, এই পেট আর পেট। আল্লাহ পাক বলছেন যে কাফেররা বলে থাকে, লা তাতিনাসসা, আমাদের কাছে কিয়ামত আসবে না। কুল হে নবী, তুমি তাদেরকে জানিয়ে দাও, বালা অবশ্যই আসবে, অবশ্যই আসবে, ওয়া রাব্বি, আমি আমার প্রতিপালক রবের কসম করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে করিমে তার কয়েক জায়গায় রবের কসমের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কসম করছেন, ওয়া রাব্বি বলে, আমার রবের কসম, আর প্রতিপালকের কসম, আমার পালনকর্তার কসম। এখানে একটি, আর তারপরে কিয়ামতের কথা অকাট্যভাবে ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাতিয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে, লা মানে অবশ্যই, আর তাতিয়ান্না এটাও নুন সাকিলা, যার আরবি গ্রামার বুঝেন ওটা তো নুন তাকিদ বলা হয় ওকে, তাহলে তাগিদের ওপর তাকিদ, যেমন আমরা বলি অবশ্যই অবশ্যই করব করব, দেখেন এদিকে অবশ্য অবশ্য দুইবার, ওইদিকে করব করব দুইবার, কত তাগিদ, হ্যাঁ করব অবশ্যই করব, হ্যাঁ হ্যাঁ ঠিক না, আর অবশ্যই অবশ্যই করব, আর অবশ্য অবশ্যই করবই করবই, তাকিদের উপর তাকিদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কসম হচ্ছে তাকিদ, তারপরে লাম তাকিদ, তারপরে আবার নুন তাকিদ, ও রব্বি, আমার রবের কসম, আমার পালনকর্তার কসম, লা তাতিয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে, আলেমুল গায়ব, যিনি অদৃশ্যের জ্ঞানী, ও রব্বি, এই রব্বির সিফাত হচ্ছে আলেমুল গায়ব। আসলে এরকম ছিল, কুল বালা ও রব্বি আলেমুল গায়ব, আমার সেই রবের, সেই পালনকর্তার কসম করি, শপথ করি, যিনি অদৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞানী, সবকিছুর জ্ঞান রাখেন, দৃশ্য অদৃশ্য সবকিছুর জ্ঞান রাখে। এই আয়াতের অংশ স্পষ্ট করে নাকি যে আলেমুল গাইব অদৃশ্য সম্পর্কে জানেন একমাত্র কে, আল্লাহ, না পীর ওলি বুজরুক গোস কুতুব জানে। তাহলে এই আলেমুল গাইবের আয়াত পড়ার পরে যে আলেমুল গাইব আল্লাহ পাকের সিফাত, আল্লাহ পাকের গুণ, যাতে আর কোন কেউ শরীক নেই, তারপরে যদি কেউ বলে যে ওলি আউলিয়া যারা গোস কুতুব, তারা মুরিদানের মনের কথা বলতে পারে, মনের কথা বুঝতে পারে, এই কুফুরি আকীদা নেই সমাজে, কে কোথা থেকে কোন গরজ এসছে তা সব খবর রাখে, তারপরে ইবনে বতুতা মরক্কো থেকে গেল আর আসামের জঙ্গলে হারিয়ে গেল, আর শাহজালাল কেমন করে জানতে পারলেন, বলেন যদি আলেমুল গায়ব একমাত্র আল্লাহ, তারপর শাহজালাল জানতে পারলেন কি করে, এই কিসা বিখ্যাত বক্তা উল্লেখ করেছে। আবার একটা পত্রিকা তো, দুঃখের বিষয়, এক পত্রিকা তো বাংলাদেশে এই কয়েক বছরের মধ্যে দেখলাম, এক বক্তব্যে এক বড় বক্তার, যাদেরকে সমাজের বড় বক্তা মনে করা হয়, আর এক পত্রিকা ম্যাগাজিনও দেখলাম এই ইবনে বতুতার ঘটনা, যে আসামের জঙ্গলে, তখন তো ভারত, অখণ্ড ভারত, বাংলা ভারত সব একই, আসামে হারিয়ে গেছে আর সিলেটে শাহজালাল সাহেব খবর পেয়ে গেছে, আলেমুল গায়ব হয়ে গেলেন, হ্যাঁ খোদাই গুণ পেয়ে গেলেন, জানতে পারলে যা যা যে ইবনে বতুতা এত দূর থেকে আমাদের দেশে এসছে, এসে হারিয়ে গেছে, যাও ওকে জঙ্গলে খোঁজ করে নিয়ে আস। আউযুবিল্লাহ, এসব শিরকি আকীদা যদি মুসলিম সমাজে ছড়িয়ে থাকে, তো যারা অমুসলিম শিরক কুফরি করে তাদেরকে কি বলবেন, আপনার বৈশিষ্ট্যই বা কি আছে, মুসলিমদের বৈশিষ্ট্য হচ্ছে তৌহিদ, আল্লাহ পাকের একত্ব, সেই তৌহিদে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আবার ওদেরকে বলার কি আছে, ওরা তো বলবে যে পার্থক্য এতটুকু যে তোমরা দরগাহে যাও আমরা দুর্গায় যাই, পার্থক্যটা আর কিসের ব্যাপার? এজন্য আমাদের একটা শিরকি কথা আছে, রাম কি রহিম, হিন্দুরা রাম বলে আর এরা রহিম বলে, আর শিরক দুই দলই করে, পার্থক্যটা কোথায় থাকবে? এই রাম কি রহিম বলা শিরকি কথা? হ্যাঁ, রামকে রহিমের সমান আল্লাহ পাকে সমান করে দিলেন আপনি। লাতাতিয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আগমন করবে, আলিমুল গায়ব, আল্লাহ পাক হচ্ছেন অদৃশ্যের জ্ঞানী, লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, লা ইয়াযুবু আযাবা, ইয়াযুবু মানে গায়েব হওয়া, লা ইয়াগীবু লুকায়িত থাকা, লা ইয়াযুবু আনহু আল্লাহ থেকে লুকায়িত থাকে না, লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন অনুপরিমাণ কোন বস্তু, অনুপরিমাণ বড় জিনিস তো দূরের কথা, যেটা চোখে সাধারণ ভাবে দেখা যায় না, এমন কিছু আল্লাহ পাক থেকে লুকায়িত থাকতে পারে না, যে আল্লাহ খোঁজ পেলেন না, যেন আমরা দেখতে পাই না, সামনে অনেক কিছু ভাইরাস আছে, অনেক ধুলিকণা আছে, যেগুলো দেখতে পাই না, তাই না? কিন্তু ওইরকম যন্ত্র থাকলে অনেক কিছু দেখতে পাবেন আপনি, রক্তের মধ্যে ব্লাড আপনি দেখতে পান না, কিন্তু আপনার ব্লাডে অনেক কিছু দেখতে পাচ্ছে যখন যারা আপনার ল্যাবরেটরিতে চেক করেছে, ঠিক না, যে সুগার কতটা আছে, আর লবণ কতটা আছে, আর এই কতটা আছে, সেই কতটা আছে, ইত্যাদি সব দেখতে পাচ্ছে, চর্বি কতটা আছে, কোলেস্ট্রল কতটা আছে, দেখতে পাচ্ছে তারা, আপনি দেখতে পাচ্ছেন না, আপনিও রক্ত দেখছেন, আপনার রক্ত বের করলো, কিছুই দেখতে পেলেন না। যন্ত্র দিয়ে মানুষ সামান্য কিছু দেখতে শিখেছে তাতেই আল্লাহকে ভুলে গেছে, আর আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যন্ত্র লাগে না, যিনি সৃষ্টি করে আল্লাহ আলো মান খালাকা, যিনি সৃষ্টি করেছে রক্তকে, রক্তওয়ালা মানুষকে, আল্লাহ পাক তার মখলুককে সৃষ্টি করেছেন, যিনি খালিক, তিনি কি অধিক জানেন না? অবশ্যই জানেন তিনি। আল্লাহ পাক বলছেন যে লা ইয়াযুবু আনহু, আল্লাহ পাক থেকে লুকায়িত থাকে না মিসকালু যাররাতিন, অনুপরিমাণ কোন বস্তু, ফিস সামাওয়াতি আসমান সমূহেই হোক না কেন, ওয়ালা ফিল আরদ আর পৃথিবীর কোন জায়গায় হোক না কেন, ওয়ালা আসগার মিন যালিক আর এর চাইতে ক্ষুদ্র হোক না কেন, অনুপরিমাণ যাবার তার চাইতে যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কিছু হয় তাও আল্লাহ থেকে লুকায়িত থাকে না, ওয়ালা আকবার আর ওর চাইতে বড় কিছু হোক না কেন, বড় শক্তি, সুতরাং বড় শক্তি চারিদিকে পাহারা দিয়ে লুকায়িত হয়ে গেছে, খবর রাখতে পারছে না যে কোথায় ভিতরে কি আছে না আছে, যেমন কোন বড় শক্তি বিশেষ কোন জায়গায় প্রতিরক্ষামূলক জায়গায় এমন কিছু লুকিয়ে রেখেছে যা অন্য দেশের কোন শক্তি খবর রাখে না, কি হচ্ছে না হচ্ছে, কতটা সেখানে তার অ্যাডভান্স হয়েছে খবর রাখতে পারছে না, তাই না? এমনও কিছু না, না ছোট জিনিস আল্লাহ থেকে লুকায়িত থাকে, না কোনো বড় জিনিস আল্লাহ থেকে লুকায়িত থাকে, ইল্লা ফি কিতাবি মুবিন, সমস্ত কিছু আল্লাহ পাকের সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে, যেই সুস্পষ্ট কিতাবের নাম হচ্ছে লওহে মাহফুজ, লওহে মাহফুজ নামক সুরক্ষিত ফলক, আল্লাহ পাক বল হুয়া কুরআনুম মাজিদ ফি লওহে মাহফুজ, লওহে মাহফুজ আল্লাহ পাক রব্বুল আলামিন যা আসমানের উপর সৃষ্টি করে রেখেছেন তাতে সবকিছু লেখা আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তু আর বড় থেকে বড় বস্তু, যা ঘটবে, যা ঘটেছে, যা ঘটছে এবং যা সৃষ্টি হয়েছে, হচ্ছে, বর্তমান আছে, আগামীতে হবে, সবকিছু আল্লাহ পাক লিখে রেখেছেন। লওহে মাহফুজে শুধু কোরআনে কারীম লেখা নেই, সবকিছু লেখা আছে, লওহে মাহফুজে শুধু তকদির লেখা নেই, সবকিছু লেখা আছে, ইল্লা ফি কিতাবিম মুবিন। তারপরে আল্লাহ পাক লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহাত থেকে বলতে চাইছেন কিয়ামত কেন হবে, কিয়ামত হওয়ার রহস্য কি, যেদিকে একটু আগে ইঙ্গিত করেছি যে কিয়ামত না হলে আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা হতো না, একটা লোক সারা জীবন ভালো আমল করে আসলো, একটিও সামান্য অন্যায় করেনি, ভালো কাজ করে এসছে, কিন্তু দুনিয়াতে দেখা গেল সে সাদা সাদা সাদা সিধা জিন্দগিতে চলে গেছে, বরং জুলমের শিকার হয়েছে, তেমন কিছু পায়নি, দুনিয়ার তেমন কিছু ভোগবিলাসের সামগ্রী পায়নি, আর একটা লোক সারা জীবন ধরে জুলম অত্যাচার করলো আর ভোগবিলাসে ডুবে থাকলো, দুনিয়াতে তো আমরা বিচার দেখতে পেলাম না, তো বিচার কখন দেখব? আখিরাতে, কিয়ামতে, বিচার দিবসে, ইয়াউমুল কিয়ামা। আল্লাহ পাক তাই বলেছেন যে কিয়ামত কেন হবে, লাতাতিয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে, কেন? তার কারণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন আয়াতে, লিয়াজজিয়াল্লাযীনা আমানু, যাতে করে আল্লাহ পাক বদলা দিতে পারেন, প্রতিদান দিতে পারেন ওই সব লোকদেরকে যারা বিশ্বাসী, ঈমান নিয়ে এসেছে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছে, রাসূলের প্রতি ঈমান নিয়ে এসেছে, কিতাবের প্রতি, কোরআনে কারীমের প্রতি ঈমান নিয়ে এসেছে, তাকদীরের প্রতি ঈমান নিয়ে এসেছে, ইত্যাদি ইত্যাদি। লিয়াজিযিয়াল্লাযীনা আমানু, বিশ্বাসীদেরকে আল্লাহ পাক বদলা দেওয়ার উদ্দেশ্যে, ও আমেলুস সালিহাত, আর যারা বিশ্বাস করার পরে সৎকর্ম করেছে, নেক আমলগুলি করেছে, ও আমেলু আমলের কথাও আল্লাহ উল্লেখ করেছেন, আর সালিহাত নেক আমল সমূহ আল্লাহ বলেছেন, তাহলে বোঝা গেল যে শুধু জাতিতে মুমিন মুসলিম হওয়া যথেষ্ট নয়, নাহলে আল্লাহ শুধু ইমানদারকে বদলা দেবে এই কথাই বলে ক্ষান্ত হয়ে যেতেন, ও আমেলুস সালিহাত বলতেন না। দ্বিতীয় কথা যেটা বোঝা গেল যে একটি দুটি আমল শুধু কর্ম করা যথেষ্ট, নামাজ পড়ি বাস, আর বাকি সব হারাম কাজ নেই, নামাজও পড়ে ফিল্মও দেখে, নামাজও পড়ে আরামও খায়, নামাজও পড়ে আবার সুদও খায়, হ্যাঁ হজও করে গেল ওইদিকে জমি জায়গায় বেইমানি করেও রেখেছে, না একটি দুটি আমলের কথা নয়, বরং সালেহাত আল্লাহ বলেছেন, বহু নেক আমল রয়েছে যেগুলি আল্লাহ করতে বলেছেন, সেই নেক আমলগুলির কিছু ফরজ ওয়াজিব কাজ, কিছু সুন্নত মুস্তাহাব কাজ, সেগুলি থেকে সেগুলি করা, আর নেক আমল হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, অপছন্দনীয় থেকে বেঁচে থাকা, এগুলি হচ্ছে নেক আমল, ও আমিলুস সালেহাত। তাহলে যারা নেক আমল করবে ইমানের অবস্থায়, ইমান ছাড়া যদি ভালো আমল করে, ইমান নেই পরকালে বিশ্বাসী নয় কিন্তু ভালো কাজ করে, অনেকে আছে অমুসলিমদের মধ্যে, কিসের জন্য? মানবতা একটা, মানুষ হিসাবে মানুষের ভালো করতে হবে, জনসেবা করতে হবে, জাতির সেবা করতে হবে, গঠনমূলক কাজ করতে হবে, এগুলি হচ্ছে চমকদার কথা, যেগুলি ইমানবিহীন চমকদার কথা, যদি ইমান না থাকে তাহলে এগুলি শুধু চমকদার কথা, আর খ্যাতির জন্য, সুনামের জন্য, তারপরে মানুষের জনপ্রিয়তা লাভ হলে নেতৃত্ব পাব, সুনামের সাথে সাথে নেতৃত্ব, যদি পলিটিক্সে থাকি তাহলে নেতৃত্ব পাবো, লোকজন বলবে যে না একে আগে বাড়াও, এর দ্বারা কাজ হবে, এই জন্য পক্ষান্তরে একজন মুমিন এসব কোন স্বার্থ রাখে না, আল্লাহ সন্তুষ্টির জন্য করে, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, আল্লাহ পাকে সন্তোষ, খাওয়িয়েছি কাউকে, খেদমত করেছি, সেবা করেছি, গঠনমূলক কাজ করেছি, দেশ গড়েছি, লিওয়াজহিল্লাহ আল্লাহর জন্য, মাতা পিতার সেবা করেছি আল্লাহর জন্য, ভাইদের মানুষ করেছি, বন্ধুদের বিবাহ সাজি আল্লাহর জন্য, হ্যাঁ এই জন্য নয় যে গ্রামের লোক সুনাম করবে, বনগুলির বিয়ে দিয়েছে ভালো করে, বিদেশি গিয়ে ভাইগুলি তো মানুষ করেছে, ওইসবের জন্য না। আল্লাহ পাক বলছেন ওয়া আমিলুস সালিহাত, তাহলে কিয়ামতের দিনে ইমানদার এবং সৎকর্মশীলদের কি আল্লাহ পাক বদলা দেবেন, এই জন্য কিয়ামত কায়েম হবে, এই জন্য কিয়ামত কায়েম হবে। উলাইকা লাহুম মাগফিরাহ, এই সৎকর্মশীলদের জন্য, যারা ইমানের সাথে সৎকর্মশীল হয়েছে তাদের জন্য লাহুম মাগফিরাহ, কি রয়েছে? আল্লাহ পাকের মার্জনার ঘোষণা, তোমাদেরকে মাফ করে দিচ্ছি, মাফ তোমাদের। ওয়া রিজকুন করিম, এবং সম্মানজনক তাদের জন্য উপজীবিকা রয়েছে, রিজিক রয়েছে, সম্মানের সাথে রিজিক। অনেকে ভালো খায় কিন্তু সম্মানের সাথে নাই, বড় বড় পয়সাওয়ালাদের বাড়ি ডেইলি মাছ গোস্ত খায়, হ্যাঁ কিন্তু ওই নিচে ফুটপাতে বসে, হ্যাঁ বাড়ির ড্রাইভার ওকে কখনো বসিয়ে সাঁতে বসিয়ে খাওয়াবে না, ও বাইরে বসে গাড়িতে বসে খা তুই, হ্যাঁ ওই বাইরে উঠানে বসে ওইদিকে খা তুই, এটা প্লেটে দিয়ে দিল, তাই না? সম্মানজনক খাবার তো পাই না, ভালো তো খাবার পাই কিন্তু সম্মানজনক খাবার পাই না। আল্লাহ পাক রব্বুল জান্নাতীদেরকে রিজিক দেবেন, ও করিম আল্লাহ বলেছেন, সম্মানজনক রিজিক দান করবেন, যে রিজিক আখেরাতের রিজিক, দুনিয়ার রিজিকের সাথে কোনো তুলনাই করা চলে না। ওয়াল্লাযীনা সা'উ ফী আয়াতিনা মুআজিজিন, পক্ষান্তরে কিয়ামতের দিনে এটাও স্পষ্ট হয়ে উঠবে যারা চেষ্টা চালিয়েছিল, অপপ্রয়াস চালিয়েছিল, সা'উ ফী আয়াতিনা, আমার আয়াত সমূহ সম্পর্কে, মুআজিজিন ব্যর্থ করার উদ্দেশ্যে, আল্লাহ পাকের বিধানকে ব্যর্থ করব, দেশে ইসলামিক আইনের বাস্তবায়ন হতে দেব না, ইসলাম ইসলাম করছে এদেরকে তাড়াইতে হবে, এরা মূলবাদী, তৌহিদ তৌহিদ করছে এদেরকে গ্রাম থেকে তাড়াইতে হবে, আমরা বাপদাদা থেকে সব করে আসছি, ওরস করছি, মাজার করছি, এগুলি হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছার হচ্ছে পন্থা, এরা তৌহিদ তৌহিদ করতে নিয়ে এসছে, তাড়াইতে হবে এদেরকে। ওয়াল্লাযীনা সা'উ ফী আয়াতিনা, আর যারা চেষ্টা চালাবে, সা'ইয়াসা মানে কোশিশ করা, মেহনত করা, চেষ্টা করা, ফি আয়াতিনা আমার আয়াত সমূহ সম্পর্কে, মুআজিজিন ব্যর্থ করার উদ্দেশ্যে, হারিয়ে দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহর দিনকে হারিয়ে দেব, কোরআনে করিমের বিধানকে হারিয়ে দেব, কোরআনে করিমের মূল দাওয়াত হচ্ছে তৌহিদ, তৌহিদ প্রতিষ্ঠা হতে দেব না। সাফি আয়াতেনা মুআজিজিন, উলাইকা এইসব লোকদের জন্য ওই কিয়ামত কায়েম হবে, এদের জন্য কিয়ামত কায়েম হবে। কি লাহুম, তাদের জন্য রয়েছে কি আযাবুন, তাদের জন্য রয়েছে আযাব শাস্তি, কিসে মিন রিজ্জিন আলীম, যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তি। আযাবুন মানেও আযাব আর রিজ্জুন মানেও আযাব, দুইবার করে আল্লাহ পাক প্রতিশব্দ জান, রিজ্জুন মানেও আযাব হয় আর আযাবুন মানেও আযাব শাস্তি হয়, আলীম মানে যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তি তাদের জন্য রয়েছে, ভয়াবহ শাস্তি রয়েছে। তাহলে কি বুঝতে পারলাম এই আয়াত থেকে, যে আখেরাত বা পরকাল কিয়ামত কেন হবে, তাতে ইমানদার সৎকর্মশীলদেরকে আল্লাহ পাক উত্তম বদলা দিবেন, তাদের জন্য সম্মানজনক রিজিক রয়েছে। আর যারা আল্লাহর দিনকে ব্যর্থ করতে চেয়েছে, ব্যক্তি জীবনে দিন যাতে পালন না হয়, পারিবারিক জীবনে ইসলাম না সে হেজাব পর্দা না হয়, মহিলারা যাতে করে নিজের কাপড় পর্দা খুলে দেয় আর আমরা অবৈধ হারাম ভোগবিলাস করতে পারি, এসব প্রচেষ্টা যারা চালাচ্ছে, আল্লাহর দিনকে ব্যর্থ করতে চায় পারিবারিক জীবনের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে আল্লাহর দিনকে ব্যর্থ করতে চায়, অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর দিনকে ব্যর্থ করতে চায়, সুদী সিস্টেম পুঁজিবাদ সমাজবাদ এসব প্রতিষ্ঠা করতে চায়, তাদের জন্য কি রয়েছে, উলাইকা লাহুম আযাবুন মিরিজিন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক ভয়াবহ শাস্তি রয়েছে। এই দিয়ে আল্লাহ পাক ফয়সালা করে দেবেন। তাহলে দুই দলে ভাগ হবে, একদল যেমন আল্লাহ পাক কোরআনে কেমন আয়াতে বলে সারিকুন ফিল জান্নাহ, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। এই জন্য কিয়ামত হবে, আর সেখানে ভালো করে মানুষ বুঝতে পারবে যে আর সংশোধনের সময় নেই, আর আমরা যা করেছিলাম কর্মজগতে তার ফল পেয়ে গেছি। মমিন ভালো মানুষ যাতে বুঝতে পারে যে আল্লাহ ঘাটতি করেনি, আল্লাহ যা পাওয়ার তা পাওনা পেয়ে গেছি। কাফের অবাধ্য আল্লাহদ্রোহী যাতে করে বুঝতে পারে যে আদা খেয়েছি স্বাদ পেয়ে গেছি, আদা খেয়েছি স্বাদ পেয়ে, বেনামাজি যাতে বুঝতে আদা খেয়েছি স্বাদ পেয়েছি, ঘুম দিয়েছি ফজরের সময় টান লম্বা টানের ঘুম দিয়েছি, জুমার সময় ঘুম দিয়েছি আদা খেয়েছি স্বাদ পেয়ে গেছি। আল্লাহ ফাকরাব্বুল আলমিন তারপরে ইরশাদ করছেন আয়াত নম্বর ৬ সূরা সাওয়ার, আল্লাযীনা উতুল ইলমা আল্লাযী উনজিলা ইলাইক, এখন মুমিনদের কথা আল্লাহ পাক বলছেন যে মুমিন লোকেরা যাদেরকে দিন সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, ওয়ায়ার আল্লাযীনা উতুল ইলমা, ওই সব লোকেরা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে কিসের, আল্লাযী উনজিলা ইলাইক, হে নবী তোমার উপর যা নাজিল হয়েছে, নবীর উপর কি নাজিল হয়েছে, আল কোরআন, এই কোরআনে করিম। তো কোরআনে করিমের জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে ওরা দেখে, ওরা দেখে, এই দেখা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। এই জন্য অর্থকারীরা যারা বাংলা অনুবাদক তারা অনুবাদ করেছে জানের অর্থ, আমি শাব্দিক অর্থ কি বললাম যে এরা রা, এরা মানে হচ্ছে দেখা, আর দেখা চোখ দিয়ে হয় এই চক্ষু, আর অন্তর্দৃষ্টি দিয়ে, অন্তর দিয়ে দেখা হয়, অন্তর দিয়ে দেখার নাম হচ্ছে জ্ঞান হাসিল করা জানা। তো অন্তর দিয়ে দেখে মানে তারা নিশ্চিত জানে, অন্তর দিয়ে একটা জিনিস দেখছেন তার মানে আপনি নিশ্চিত বিষয়টা জানছেন। তো আল্লাহ পাক বলছেন ওয়ায়ার আল্লাযীনা উতুল ইলমা আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী তোমার উপর তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার জ্ঞান যেসব লোকদেরকে দেওয়া হয়েছে তারা দেখে মানে অন্তর্দৃষ্টিতে দেখে জানে, হুয়াল হক, যে যা নাজিল করা হয়েছে তা হচ্ছে সত্য, আল কোরআন হচ্ছে সত্য, আল কোরআনের ভাষ্য রাসূলুল্লাহ হাদিস হচ্ছে সত্য, কোরআন এবং হাদিস সত্য, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, লাম তাযিল্লু মা তামাসসাকতুম বিমা, ততদিন তোমরা পথভ্রষ্ট গুমরা হবে না, রাস্তাহারা হবে না, জান্নাতের রাস্তা হারিয়ে দেবে না, যতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তোমরা ওই দুটো জিনিসকে মজবুত করে ধারণ করবে, একটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল করিম, আর অসুন্নতি আমার আদর্শ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটো জিনিসকে বিনা কোনো শর্তে কোরআনে করিমের আয়াত এবং এর ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জামানাতে এইভাবে বোঝা হয়েছে, নতুন আপনি আবিষ্কার করবেন না। সুতরাং এটা হচ্ছে কোরআনের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের এই আয়াতের ব্যাখ্যা এইভাবে করেছেন, সহি হাদিস দ্বারা প্রমাণিত, সুতরাং মজবুত করে ধরতে হবে বিনা কোনো শর্তে। আমার অমুক হুজুর সাহেব বললো কি বললো না, আমার কিবলা বললো কি বললো না, আমার পীর সাহেব বললো কি বললো না, আমার ইমাম সাহেব বললো কি বললো না, আমার মজহাব তরিকা বললো কি বললো না, ওইসব দেখা দেখি না। বিনা শর্তে কোরআন এবং হাদিস মানতে হবে। আর মানুষের কথা, আমার কথা, কোন ইমাম সাহেবের কথা, কোন পীরের কথা, হুজুরে কিবলার কথা শর্ত সাপেক্ষ মানতে হবে। যে কোরআনে থাকে তার সমর্থন, রাসূলের হাদিসে তার সমর্থন থাকে, তাহলে মানব। কখনো বিনা শর্তে আল্লাহ এবং রাসূলের কথা ছাড়া অন্য কোনো কথা মানবেন না। বরং শর্ত হচ্ছে কোরআনে আছে, রাসূলের হাদিসে আছে, যদি থাকে তার সমর্থন তাহলে আলেম ওলামার কথা, হুজুরের কথা, মুরব্বির কথা মানবেন। হুয়াল হক, এই হচ্ছে চির সত্য কোরআন করিম যা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ওয়াইয়াহদি ইলা সিরাতিল আজিজিল হামিদ, এবং তারা এই কথাও বিশ্বাস করে জানে, ওই যে ইয়ারা হুয়াল হক তার উপর আস হয়েছে। ওয়াইয়াহদি, এবং তারা এই কথাও বিশ্বাস করে যে এই কোরআন যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে তা পরিচালিত করে বা রাস্তা দেখায়। হাদা ইয়াহদি মানে হিদায়ত করা, রাস্তা দেখানো, রাস্তা দেখায়। ইলা সিরাতিল আজিজিল হামিদ, প্রশংসিত মহাপরাক্রান্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা। মহাপরাক্রান্ত যিনি, আজিজ আল হামিদ যিনি প্রশংসিত, যিনি প্রশংসার হকদার, তার পথ দেখায়, তার পথে পরিচালিত করে কি এই কোরআন যা নাজিল হয়েছে। তো কোরআনে করিম হচ্ছে সত্য। কোরআনে করিম কোন রাস্তা দেখায়? আল্লাহ প্রদত্ত রাস্তা দেখায়, যিনি প্রশংসিত আর যিনি মহাপরাক্রান্ত। পক্ষান্তরে কাফেররা এই কোরআনের কথা, কোরআনে পরকালের কথা, আখিরাতের কথা যখন বলা হইত, কারণ মক্কার জীবনে আকিদার কথা, আল্লাহর প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, রাসূলের প্রতি ইমান, আল্লাহ পাকের নাজিলকৃত কিতাবের প্রতি ইমান, এই বিষয়গুলি বেশি আলোচনা হইত কোরআনে করিমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতই ছিল এই মৌলিক বিষয়গুলি, এরা অস্বীকার করত। ওয়াকাল আল্লাযিনা কাফারু, আল্লাহ বলছেন কাফেররা বলতো, হাল নাদুল্লুকুম আলা রাজুলিন, তারা ঠাট্টা বিদ্রুপ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা আপোষে বলাবলি করত। ওয়াকাল আল্লাযিনা কাফারু, আরব কাফেররা বলতো, হাল নাদুল্লুকুম আলা রাজুল, তোমাদেরকে কি বাতলিয়ে দেব, জানিয়ে দেব এমন এক ব্যক্তি সম্পর্কে, ইউনাব্বিউকুম, যে তোমাদেরকে একটা নতুন সংবাদ দিচ্ছে, তোমাদেরকে সংবাদ দিচ্ছে, কি সংবাদ, ইজা মুজ্জাকতুম কুল্লা মুমাজ্জাক, তোমরা মরে যাওয়ার পরে যখন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তোমাদের হাড় হাড্ডি গোস্ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে মাটিতে, তখন সম্পর্কে বা সেই অবস্থা সম্পর্কে সে বলছে কি, ইন্নাকুম লাফি খালকিন জাদিদ, তোমাদেরকে নতুন ভাবে পুনরায় সৃষ্টি করা হবে। আজব কথা বলছে গো, আরে কেমন কথা বলছে, দেখো দেখো। এইভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরব মুশরিকেরা, যারা পরকালে বিশ্বাসী ছিল না, যারা বলতো দুনিয়ায় হচ্ছে এটাই জগৎ, এটাই হচ্ছে জগৎ, আখেরাত বিশ্বাস করত না, কিয়ামতের দিবস বিশ্বাস করত না, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আপোষে বলাবলি করত, ঠাট্টা মজা করে, দেখো দেখো লোকটা কি বলছে, এজা মসজিদ তুম কুল্লাম মজ্জাক, মরে যাবে, সরে যাবে, পচে যাবে, ছিন্ন ভিন্ন আর আড্ডি গোস্ত হয়ে যাবে, আর তারপরে ইন্নাকুম লাফি খালকিন জাদিদ, নাকি তোমাদের নতুন করে আবার পয়দা করা হবে। তারপরে তার নিজের আপোষে বলতো, আফতারা আলাল্লাহি কাযিবা আম বিহি জিন্না, এই মুহাম্মাদের দুইয়ের এক হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে কাফেররা কি বলতো, যে এই মুহাম্মাদের কি হয়েছে, দুইয়ের এক হয়েছে, আফতারা আলাল্লাহি কাযিবা। গ্রামারে এটা আফতারা আসলে ছিল আইফতারা, সংক্ষেপ করার জন্য, হালকা করার জন্য, একটা আলিফকে যেটা ইফতারা বাবে ইফতিয়ালের আলিফ সেটাকে হজফ করে দেওয়া হয়েছে, আর হামজা ইস্তিফহামটা এখানে আছে, আফতারা আলাল্লাহ কাযিবা, হয়তো এ মিথ্যা রচনা করেছে আল্লাহ সম্পর্কে, আফতারা মানে মিথ্যা রচনা করেছে, আর ইফতারা হয়তো এ কি করেছে মোহাম্মদ, মিথ্যা রচনা করেছে আল্লাহ সম্পর্কে, কাযিবান, ইফতারা মানে মিথ্যা রচনা করা, আর ওর তাগিদ কাযিবা, কাযিব মানে মিথ্যা। এই ব্যক্তি, এই মোহাম্মদ সাল্লাম যে বলছে যে মরার পরে পরকাল হবে, আবার তোমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে, জবাবদেহি করতে হবে, আখেরাত হবে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ দিচ্ছে, মিথ্যা রচনা করছে, আজব কথা বলছে, উদ্ভট কথা বলছে, এসব হবে না আসলে। এটা হয়তো তাহলে স্বজ্ঞানে যদি থাকে, সুস্থ মস্তিষ্কে থাকে, তাহলে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করছে, আমবিহি জিন্না, আর না হলে সে পাগল হয়ে গেছে। জিন্নাতুন মানে হচ্ছে জুনুন, আর জিন্নাতুন মানে জিনও হয়। সুরা নাস ওখানে জিনের অর্থে আছে। সুরা নাস পড়েন দেখি, কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই জিন মানে হচ্ছে জিন, আল জিন্না মানে হচ্ছে জিন। এখানে জিনকে জিন এজন্য বলা হয়েছে, জান্না এজন্য মানে ঢেকে নেওয়া, জান্না এজন্য মানে ঢেকে নেওয়া। ফালাম্মা জান্না আলাইহি লাইল, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক সূরা আনআমে বয়ান করতে গিয়ে বলেছেন, যখন রাত অন্ধকার, ফালাম্মা জান্না আলাইহি, রাত যখন ঢেকে নিল পৃথিবীকে মানে অন্ধকার হয়ে গেল, রা কওকাবান, তখন রাত্রে তারকা নক্ষত্র দেখে বললেন, হাজার রব্বি, এগুলি আমার রব নাকি? তাহলে জান্না মানে ঢেকে নেওয়া। তো জিনকে জিন কেন বলা হয়? জিন আমাদের থেকে লুকায়িত থাকে, ঢাকা থাকে, আমরা জিনকে দেখতে পাই না। এখানে হয়তো জিন আছে, আমরা দেখি না। রাস্তাঘাটে অনেক জিন চলাফেরা করছে আমাদের আশেপাশে, আপনার বাড়ি আশেপাশে অনেক জিন হয়তো আছে, আপনি দেখতে পান না, ওরা দেখতে পাচ্ছে। তো জিনকে এই জন্য বলা হয় যে জিন আমাদের চোখ চোখ থেকে, আমাদের দৃষ্টিশক্তি থেকে লুকায়িত থাকে, ঢাকা থাকে, আবৃত যেন তারা, আমরা তাদেরকে দেখতে পাই, সেজন্য জিনকে জিন বলা হয়। আর পাগলামিকে বা পাগল হওয়াকে জুনুন কেন বলা হয়? পাগলকে আরবিতে কি বলছে? মজনুন বলছে না? মজনুন, হ্যাঁ, মজনুন মানে পাগল। ওই মজনুন এই জিন্নাতুন মানে যাকে পাগলামি রয়েছে সে হচ্ছে পাগল, মজনুন। আম্বেহি জিন্না অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগলামি স্পর্শ করেছে মানে সে পাগল হয়ে গেছে, এ কথা কাফেররা বলতো। তো পাগল ব্যক্তিকে কেন মজনুন বলে? হ্যাঁ বলেন, চিন্তা করে, ওর আসল অর্থ হচ্ছে ঢেকে নেওয়া। হ্যাঁ, তার যে সুস্থ মস্তিষ্ক সেটাকে ঢেকে নিয়েছে, রোগে ঢেকে নিয়েছে, পাগল, সে বুঝে না কিছু। ঢাকার অর্থ এখানে আছে, জিনের ক্ষেত্রেও ঢাকার অর্থ আছে, আর এই পাগল ব্যক্তির ক্ষেত্রেও ঢাকার অর্থ বিদ্যমান। এই জন্য এখানে জিন্না মানে হচ্ছে পাগলামি। আমবেহি জিন্না অথবা তার মধ্যে পাগলামি রয়েছে মানে সে পাগল হয়ে গেছে, কাফেররা দুটোর একটা বলতো। যদি সুস্থ মস্তিষ্কে বলে তাহলে একবার ডাহা মিথ্যা কথা বলছে, আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে, আর না হলে সে সুস্থ মস্তিষ্কে নেই, পাগল হয়ে গেছে। অথচ তাদের অন্তরের এই বিশ্বাস ছিল না, অন্তর তাদের সাক্ষী দিত, রাতের অন্ধকারে পরস্পর তারা বলতো যে না রে, মোহাম্মদ যা বলছে ঠিকই বলছে, কিন্তু জনসাধারণকে ধোকা দেওয়ার জন্য নেতা টাইপের লোকেরা এই ধরনের মিথ্যা কথা সমাজে রটাইত, যে হয় সে মিথ্যা কথা বলছে ডাহা আল্লাহ সম্পর্কে, আর না হলে সে পাগল হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন যে ব্যাপারটা আসলে দুটোর কোনোটাই না, না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মিথ্যা রচনা করেছেন, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলছেন, আর না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাগল হয়েছেন, কোনোটাই না। বালিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, বরং ওই সব লোকেরা যারা পরকালে ঈমান রাখে না, বিশ্বাস রাখে না, ফিল আযাবি, তারা আযাবে পতিত থাকবে, তাদের জন্য আযাব শাস্তি রয়েছে, অদ্দলালিল বাইদ, এবং সুদূর ভ্রষ্টতায় গোমরাহিতে তারা পতিত রয়েছে, সুদূর গোমরাহিতে পড়ে আছে, অনেক দূরে গোমরাহি চলে গেছে। যখন মানুষ রাস্তা হারিয়ে অনেক দূরে চলে যায় তখন আর সঠিক রাস্তায় ফিরে আসতে পারে না, রাস্তা থেকে গাড়ি যদি একটু নামে, সামান্য নেমেছে, নামার পরে অনেক সময় গাড়ি ওপরে ওঠার চেষ্টা করে, উঠে যায় ঠিক না, কিন্তু পুরোপুরি যদি রাস্তা থেকে গাড়ি নেমে যায় তাহলে সেই গাড়ির অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়া ছাড়া আর কোনো উপায় নেই, গাড়ি আর ফিরে আসল রোডে উঠতে পারে না। ঠিকই তেমনি যেসব লোকেরা সুদূর গুমরাহিতে চলে গেছে আল্লাহর দিন থেকে, আল্লাহ পাকের হিদায়ত থেকে, আল্লাহ পাকের যে এই বিধান থেকে, তার অনেক দূরে গুমরাহ হয়ে রাস্তা হারিয়ে চলে গেছে, আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন মানব জাতি সম্পর্কে যে আল্লাহ ইচ্ছা করলে সবকিছুই করতে পারে। আফালামা ইয়ারাউ ইলা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তারা কি দেখে না, মানব জাতি কি দেখে না, ইলা মা বাইনা আইদিহিম, তাদের সামনে, ওয়া মা খালফাহুম, এবং তাদের পিছনে, মিনাস সামায় ওয়ালা, যে আসমান জমিন রয়েছে, দেখুন তো বিশাল আসমান জমিন, যেদিকে তাকাবেন আসমান আর আসমান না, সামনে দেখলো আকাশ, পিছনে দেখলো আকাশ, ডানে দেখলো আকাশ, বামে দেখলো আকাশ, মনে হচ্ছে আকাশ গিয়ে কোন জায়গায় জমিনে নেমে গেছে, আকাশ আর আকাশ, আর যতই চলতে থাকেন চলতে থাকেন আকাশ শেষই হচ্ছে না, আকাশ আর আকাশ, এমন নয় যেমন কোন প্রাসাদ বা কোন রাজপ্যালেস, হ্যাঁ দু চার দশ বিশ পঞ্চাশ কিলোমিটার গেলাম শেষ হয়ে গেল, কোন একটা বড় সিটি একশো দেড়শো কিলোমিটার গেলাম শুরু হয়েছিল আবার শেষ হয়ে গেল, এমন হচ্ছে কি, যত দূর যাও আকাশ আর আকাশ, আকাশ আর আকাশ, পৃথিবী এরকমই, জমিন যতই যাও জমিন যত দূর চোখ যাচ্ছে দেখছেন, তারপর ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে, কিন্তু আবার এগিয়ে যান আবার জমিন সামনে অতটাই, অতটাই আবার জমিন, অতটাই জমিন আর জমিন, পৃথিবী আর পৃথিবী। তো এই বিশাল পৃথিবী, বিশাল জমিন তাদের সামনে রয়েছে, পিছনে রয়েছে, তারা কি দেখে না? এই বিশাল জমিন আর আসমানের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ। যে আল্লাহ পাক বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন, সে আল্লাহ পাক পুনরায় এই 3.5 হাতের মানুষকে সৃষ্টি করতে পারেন না? এটা হচ্ছে কিয়ামত হওয়ার একটা দলিল, প্রুফ আল্লাহ পাকের পক্ষ থেকে, যুক্তি। দুই নম্বর হচ্ছে ইন্নাসা নাকসের বেহমুল আর্দ, আমি আল্লাহ চাইলে তাদেরকে নিয়ে এই পৃথিবীকে ধসিয়ে দিতাম। আর আল্লাহ করছে না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল ইচ্ছা করলে এই পৃথিবীকে ভূমিকম্প দিয়ে ধসিয়ে ধ্বংস করে দিতেন। আল্লাহ পাকের আজাব এরকম আসছে, যুগে যুগে এসছে, আর সেগুলি অস্বীকার করার নাই। আদ সম্প্রদায়কে, সামুদ সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন, লুত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক জমিনকে উল্টে পাল্টে ধ্বংস করেছেন, কারো কারণের কথা কোরআনে কারিমে রয়েছে। এমনকি বনী ইহুদি নাসাররাও এই কারণের ঘটনা বিশ্বাস করে, যারা কোরআনে বিশ্বাসী নয়, মোহাম্মদ রাসূলের সালাতে বিশ্বাসী নয়, এইরকম যারা নন মুসলিম আছে তারা অনেকেই এতে বিশ্বাসী যে কারণের কারণ এখনো মাটিতে ধসছে ধ্বংস হয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে মানব জাতিকে এই জমিনে ধসিয়ে দিতেন, আর নুসকিত আলাইহিম কিসাফা মিনাস সামা, অথবা আকাশ থেকে আল্লাহ পাক একটা আজাবের টুকরো তাদের ওপর নিক্ষেপ করে দিতেন, এটাও আল্লাহ পাক করতে পারেন। তার যে আল্লাহ পাক মানুষকে এই পৃথিবী সহ ধ্বংস করে দিতে পারেন, অথবা আসমান থেকে কোন আসমানের টুকরো বা অন্য কিছু ফেলে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে সূর্য দিয়ে ধ্বংস করে দিতে পারেন, কোন নক্ষত্র গ্রহ গুলি দিয়ে আল্লাহ পাক নিক্ষেপ করে ধ্বংস করে দিতে পারেন, আল্লাহ পাক অন্য কোন ক্ষুদ্র আজাব দিয়ে ধ্বংস করতে পারেন। আল্লাহ পাক ক্ষুদ্র আজাব আবরাহার সেনাবাহিনীর জন্য পাঠিয়ে এই ছোট ছোট কঙ্কর দিয়ে, হিজারাত মিন সিজিল দিয়ে যদি ধ্বংস করতে পারেন, তো আল্লাহ পাক কি বড় কিছু দিয়ে ধ্বংস করতে পারেন না? যে আল্লাহ সব কিছু করতে পারেন, তিনি আবার কিয়ামত কায়েম করতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাক এই দুটি কথা বলে কিয়ামতের দলিল যুক্তি পেশ করেছেন। ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয় এতে নিদর্শন রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। এই বিষয়গুলি চিনলেই, জানলেই তখন বুঝতে পারবে যে যে আল্লাহ সব কিছুই করেন, তিনি আল্লাহ আমাকে মরার পরে আবার উঠাতে পারেন অবশ্যই। কিন্তু কার জন্য এই নিদর্শন, এখান থেকে শিক্ষা নেবে কে? শিক্ষা সবাই নেয় না। দেখেন এই সান্ডির আজাব হয়ে গেল, বলছে না সান্ডি, তার সুনামির আজাব হয়ে গেল, কটা লোক শিক্ষা নিয়েছে থেকে, কটা লোক সংশোধন করেছে। এক সেই লেখারা বলছে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, হ্যাঁ কোন হিদায়ত হল না। কিন্তু একজন মমিন মানুষ যার সম্পর্কে বলছে লেকুল্লে আব্দি মনিব, যদি আল্লাহর বান্দা আল্লাহর দাসত্ব গ্রহণ করে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমার মাবুদ আর আমি আল্লাহর আব্দ গোলাম, এ কথা যদি বিশ্বাস করে, আর তার সাথে সাথে মনিব আল্লাহ অভিমুখী যদি হয়, মনিব মানে হচ্ছে আল্লাহর দিকে যে ধাবিত, আল্লাহ অভিমুখী, তাহলে আল্লাহ অভিমুখী বান্দা যদি হয়, তার জন্য এই পৃথিবীতে যে উত্থান পতন হচ্ছে এতে অনেক শিক্ষার বিষয় রয়েছে। এরপরে আল্লাহ পাক ইরশাদ করেছেন দাউদ আলাইহিস সালামের কথা, যাতে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফযলান, আর নিঃসন্দেহে আমি আল্লাহ দাউদ আলাইহিস সালামকে আমার অনুগ্রহ দান করেছিলাম। অনেক অনুগ্রহ আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে দান করেছেন, নবুয়ত দিয়েছেন, রেসালাত দিয়েছেন, বাদশা করেছেন, তারপরে আল্লাহ পাক তাকে সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, আওয়াজ এত সুন্দর সুর ছিল তার, যে তিনি যখন আল্লাহ পাকের তসবিহ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করতেন, আল্লাহ পাকের জিকির আজকার করতেন, যখন জবুর পাঠ করতেন, তখন পাহাড় পর্বত আশেপাশের পশু পাখি সব পাঠ করা শুরু করতেন। আল্লাহ পাক তা বলছে ইয়া জিবালু, এখানে আছে এবং আমি বললাম, আল্লাহ পাক এখানে উজ্জ্বল আছে যে আমি আল্লাহ বললাম, হে পাহাড়, আল্লাহ পাকের পক্ষ থেকে পাহাড়কে সম্বোধন, হে পর্বত সমূহ, জাবালের বহু বছর জিবাল, হে পর্বত সমূহ, আউবেবি মাহু, দাউদ আলাইহিস সালামের সাথে তোমরাও তসবিহ করো, আউবেবি মানে সাব্বিহি, আউব মানে আল্লাহ অভিমুখী হও, আল্লাহর দিকে ধাবিত হও, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর তাফসীর কারবনে তাফসীর করেছেন যে আল্লাহ যে হুকুম করলেন পাহাড়কে, পর্বতকে, পাহাড় পর্বতগুলিকে, যে তোমরা দাউদ আলাইহিস সালামের সাথে তোমরা আল্লাহর দিকে ধাবিত হও মানে আল্লাহর তসবিহ পাঠ করো, আল্লাহর প্রশংসা করো, আলহামদুলিল্লাহ বলো, সুবহানাল্লাহ বলো, যেমন দাউদ আলাইহিস সালাম করছেন। আউয়ি মাহু, দাউদ আলাইহিস সালামের সাথে তোমরাও তসবিহ করো, ওয়া তাইরা, এবং পাখি জগৎকেও আমি আদেশ করলাম। এখানে যেমন আছে যে আমি হুকুম করলাম পাহাড়কে এবং পাখিকে, ওয়া আলান, এই তো আল্লাহ পাকের এহসান যে যখন তখন দাউদ আলাইহিস সালাম জবুর তেলাওয়াত করেন, যখন তসবিহ তাহলিল করেন তখন পশু পাখি শুরু করে দেয়, পাহাড় পর্বত আশেপাশে আছে তাও শুরু করে দেয়, এবং তিনি বুঝতে পারেন। ওয়া আলান্না লাহুল হাদীদ, আরো আল্লাহ পাকের নিয়ামত তার উপর অনুগ্রহ ছিল, ফজল, যে ফজলের কথা আল্লাহ উল্লেখ করলেন তা হচ্ছে আমি নরম করে দিলাম, লিন মানে নরম, আর আলান্না মানে আমি আল্লাহ নরম করে দিয়েছিলাম, লাহু দাউদ আলাইহিস সালামের জন্য, আল হাদীদ, হাদীদ মানে লোহাকে, লোহাকে দাউদ আলাইহিস সালামের জন্য আমি আল্লাহ অত্যন্ত নরম করে দিয়েছিলাম, মমের মতো। লোহাকে আগুনে জ্বালাতে হয়, জ্বালানোর পর এদিক ওদিক করতে হয়, আঁকা বাঁকা করলে এদিক ওদিক নিয়ে গেলে ওকে জ্বালিয়ে করতে হবে, তাই না, গলাতে হবে, কিন্তু না, দাউদ আলাইহিস সালামের জন্য ওই রকমই ছিল যেমন সানা আটা অথবা মম, যা ইচ্ছা তাই হাত দিয়ে করতেন, সবকিছু হাত দিয়ে করতেন। তাকে কি আদেশ করা হয়েছিল দাউদ আলাইহিস সালামকে, তার কিছু অংশ আল্লাহ এখানে বয়ান করেছেন। আনিমাল সাবিগাতিন, হে দাউদ তুমি করো, আমেলা ইয়ামালো মানে কর্ম করা, আনিমাল তুমি কর্ম করো, কি করো, সাবিগাতিন, সাবিগাতিন এখানে সিফাত, এখানে তার মৌসুফ উজ্জ্ব আছে, মৌসুফ হচ্ছে বর্ম, বর্ম তো বাংলা, আর আরবিতে বলা হয় দিরউন, দিরউন মানে বর্ম, আর ওর জমা বহু বচন হচ্ছে দরু, তো এখানে আসলে ছিল আনিমাল দরুআন সাবিগাতিন, হে দাউদ তুমি তৈরি করো দরুআন সাবিগাতিন, লম্বা লম্বা শরীরের সমান, যত শরীর লম্বা শরীর রয়েছে ততটা লম্বা, সাবিগাত মানে পূর্ণ, পূর্ণ মাত্রায় তুমি বর্ম সমূহ তৈরি করো, কারণ দাউদ আলাইহিস সালামের যুগে কাফেরদের বিরুদ্ধে জেহাদ ছিল, আর জেহাদের ময়দানে রণক্ষেত্রে বর্মের প্রয়োজন রয়েছে, দেহকে রক্ষা করার জন্য, প্রতিরক্ষার জন্য, পুরো দেহকে যাতে ঢেকে থাকে, এতটা যদি শুধু থাকে, শুধু মাথাটা ঢাকা থাকে তো মাথা বাঁচবে, যদি এইটুকু থাকে তো এইটুকু বাঁচবে, পায়ের দিক বাঁচবে না, এই জন্য আল্লাহ বলছেন লম্বা লম্বা তুমি নিজের হাতে গড়ে, হাত দিয়ে, মোমের মতো তো লোহা, মোমের মতো, আর লোহা দিয়ে তিনি বর্ম তৈরি করছেন শরীরের জামা রণক্ষেত্রের জন্য, হ্যাঁ, প্রতিরক্ষার জন্য, নিজের হেফাজতের জন্য। আল্লাহ পাকের হুকুম হইল যে তুমি এসব তৈরি করো, ওয়াকাদদির ফিসসারদে, আর তুমি অনুমান করে, কাদ্দার ইকদ্দর মানে অনুমান করা, নির্ধারণ করা, এসব অর্থ কাদ্দার ইকদ্দর মানে, আল্লাযী কাদ্দারা ফাহাদা, যিনি সুপরিমিত করেছেন, সব ইসমাল বিকাল আলাতে রয়েছে, তো কাদ্দারা মানে নির্ধারিত করা হয়, আর কাদ্দারা মানে সুপরিমিত করা হয়। তুমি অনুমান করে নাও বা সুপরিমিত করো ফিসসারদে, কড়াগুলি সংযুক্ত করার ক্ষেত্রে, সার্ভ মানে একটা কড়া যে আর একটা দেশে লাগবে, যদি না লাগে ফাঁকা থেকে যায়, অথবা বেশি টান দেয় তাহলে নড়াচড়ার সময় ছিঁড়ে যাবে, হ্যাঁ, অথবা ঘাটে এসে লাগবে না, জামা তো বুঝছেন, জামা যদি এটা দূরে থেকে যায় তাহলে ঘাটে এসে ভিড়ত না, ঘাটটা একদিকে আর বোতাম আর একদিকে, তাহলে কি ঘাটটা বোতাম ঠিক করে লাগতো না, তাই আল্লাহ পাক ওটাও শিখিয়ে দিচ্ছেন দাউদ আলাইহিস সালামকে যে তুমি এইভাবে তো ওয়াকাদদির ফিসসারদি, যে কড়া বর্মের কড়াগুলি তৈরি করবে সেগুলিতে তুমি ঠিক অনুমান করে নিও, যাতে ঘাটে ঘাটে গিয়ে সেগুলি লেগে যায়। ওয়ামালু সালেহান, এর সাথে সাথে শুধু পেট পূজা করিও না, আর দুনিয়াদারি করিও না, আর দুনিয়ার শুধু যুদ্ধ এসব নয়, যেমন আজকালকার যুদ্ধ শুধু মারো আর মারো, অস্ত্র তৈরি করার কোন জাতিকে মারতে পারলে কাজ হয়ে গেল, আর পরকাল সম্পর্কে কোনো চিন্তা নেই, জুলুম হইল, বাড়াবাড়ি হইল, সীমালঙ্ঘন হইল, নাই করলাম কি অন্যায় করলাম, এই দেশটা কি ধ্বংস করলাম, কোন পরোয়া নেই জালেমদের, কোন পরোয়া নেই জালেমদের। সেজন্য আল্লাহ পাক বলছেন ওয়ামালু সালেহান, দেখো ভালো কাজও করতে থাকবে, এসব তৈরি করো প্রতিরক্ষার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন জিহাদ করা লাগবে তখন এগুলির ব্যবহার হবে, আর তার সাথে সাথে ওয়ামালু সালেহান, নেক আমল করতে থাকো। এর দ্বারা আরো বোঝানো হয়েছে যে মানুষ সুখী হয়ে গেলে অনেক সময় আল্লাহকে ভুলে যায়, মানুষ যখন দেখে আমার তো অভাব নেই, আরে কোনো অভাব নেই, তখন কি হয় মানুষ ভুলে যায়, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতাক, আল্লাহ পাক বলছেন যে মানুষের বদ স্বভাব হচ্ছে যে মানুষ সীমা লঙ্ঘন করে, কখন, আর রাআ হুস্তাগনা, যখন দেখে যে আমি অভাব মুক্ত হয়ে গেছি, দেশে যখন খেতে পেত না, বা ঢাকাতে এসে, বা যারা ভারত থেকে এসছেন তারা যখন ওই রাজধানীতে এসে ভিসার জন্য মেডিকেল করেছে, হাই মেডিকেলে পাশ করবো কি করবো না, এজেন্টকে দিয়ে দিলেন এক লাখ দু লাখ দিয়েছি, টাকা মরবে না বাঁচবে, যেতে পারবো কি পারবো না, কত যে আল্লাহ বিল্লাহ করেছে, কত যে আল্লাহর জিকির আজকার করেছে, আর কত যে নামাজ পড়েছে আর দোয়া করেছে, আর এখানে আসার পরে বুলু ফিল্মের ব্যবসা শুরু করেছে, নারীর ব্যবসা শুরু করেছে, একসাথে লোকেরা বুলু ফিল্ম দেখা শুরু করেছে। মানুষের সব আল্লাহ বলছেন ইন্না ইনসান আল্লাহ ইয়াতুবা, মানুষ সীমা লঙ্ঘন করে, আর রাহস্তা যখন দেখে যে আমি এখন সচ্ছল হয়ে গেছি, অভাবমুক্ত হয়ে গেছি, আর কোন পেরেশানি নাই, পেরেশানি দূর হয়ে গেছে, এটা হচ্ছে বদসহ মানুষের। তাই আল্লাহ পাক সতর্ক করছেন, দেখো দাউদ যখন দেখবে যে তোমার কাছে বর্মের অভাব নেই, যুদ্ধের মাঠে প্রতিরক্ষার জন্য কোন রকমের চিন্তা নেই, কাফের কখনো সামনে এসে মোকাবিলা করতে পারবে না, তখন আল্লাহ সম্পর্কে গাফিল হবেন, ও আমলু সালিহান, ভালো কাজ করতে থাকবে, নেক আমল করতে থাকবে, এবাদত বন্দেগি করতে থাকবে। ইন্নি বিমা তামালুনা বাসির, তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমি সবকিছু দেখি, আমি দেখছি যে তোমরা কি করছো, সুতরাং ভালো আমল করতে থাকবে। সময় আর নেই, আজান হতে যাচ্ছে, সুতরাং এখানেই ছেড়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন বুঝার এবং কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন, আমাদের নিজেদের সংশোধন করার তৌফিক দান করেন, কোরআনে কেরিমের দিকে রসুলের হাদিসের দিকে দাওয়াত দেওয়ার মানব জাতিকে তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের দাওয়াতে যেন বরকত দান করেন। আল্লাহ পাক আমাদের যেসব ভাইয়েরা বালা মুসিবতে রয়েছেন, বালা মুসিবত যেন দূর করে দেন। যেসব ভাইয়েরা অসুস্থ রয়েছেন, বোনেরা অসুস্থ রয়েছেন, মমিন মমিনাত, আল্লাহ পাক তাদের যেন সুস্থতা দান করেন, তাদের শিফা দান করেন, আরোগ্য দান করেন। আল্লাহ পাক যারা বিপদ আপদে রয়েছে, মজলুম হয়ে রয়েছে, আল্লাহ পাক তাদের জুলমের যেন অবসান ঘটান। আল্লাহ পাক তাদেরকে যেন সম্মানজনক জীবন দান করেন, তাদের বালা মুসিবত যেন দূর করে দেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাদেরকে জীবন যাপনের তৌফিক দান করেন। রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين تفسير আমাদের আজকে হবে সূরা সাবা দ্বিতীয় অংশ, গত সপ্তাহের প্রথম অংশ রয়েছে। আয়াত নম্বর 12 তে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের উপর যে সব নিয়ামত নাজল করেছিলেন, তাকে যেসব অনুগ্রহ করেছিলেন তার কয়েকটি উল্লেখ করেছেন এখানে। আল্লাহ পাক ইরশাদ করেছেন এখানে সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলেন বাতাসকে, এই বাতাসের কথা, আর তামার আল্লাহ পাক ঝর্ণা তার জন্য প্রবাহিত করেছিলেন, তা দিয়ে অনেক কিছু তার আদেশে জিনেরা তৈরি করত, এসব বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন। ঘটনা আর কিস্সা কাহিনী আমরা লম্বা করে বর্ণনা করব না, কারণ কিস্সা কাহিনীর অনেকগুলি আসলে ঘটেছে কিনা সন্দেহ। যারা বেশি কিস্সা বয়ান করে তারা অনেক জাল কথা, দুর্বল কথা মিশিয়ে দেয়। এজন্য কোরআনে কেরিমে যেসব বিষয়গুলি উল্লেখিত হয়েছে সেগুলি আর বিশুদ্ধ তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অথবা সাহাবায়ে কেরামের উক্তিতে, তাবেইনদের উক্তিতে, যেসব জিনিস তাফসীরের কিতাবাদিতে আছে সেগুলি শুধু উল্লেখ করব। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালি সুলাইমান আর রিহা, তার আগে দাউদ আলী ইসলামের উপর যে আল্লাহ পাকের বহু নিয়ামত ছিল তার কিছু নিয়ামতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন গত সপ্তাহে, তার তাফসীর হয়েছে। আল্লাহ বলছেন যে দাউদ আলী ইসলামের ছেলে যে সুলাইমান ছিলেন, এই সুলাইমানকেও আমি অনেক অনুগ্রহ করেছিলাম। ওয়ালি সুলাইমান আর রিহা, আর আমি বশীভূত করে দিয়েছিলাম, অনুগত করে দিয়েছিলাম বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের। এখানে আছে ওয়াসাখারনা লি সুলাইমান আর রিহা, আর আমি অনুগত করে দিয়েছিলাম সুলাইমান আলাইহিস সালামের বাতাসকে। গুদু উহা শাহরুন, তার সকালের অতিক্রমণ ছিল এক মাসের পথ। গুদু গুন মানে হচ্ছে ভোর সকাল, আর রওয়াহ মানে হচ্ছে বিকাল, এই যে আরবিতে রুহ রুহ বলে যাও, সকাল বিকাল রাত দিন যে কোনো সময় যাও এর ক্ষেত্রে রুহ, এটা হচ্ছে প্রচলিত আরবি। কিন্তু শুদ্ধ আরবি হচ্ছে বিকাল বেলা যাওয়াকে বলা হয় রুহ, যদি বিকালে কাউকে বলেন যাও তাহলে রুহ, আর যদি সকালবেলা কাউকে যেতে বলেন তো ওর নাম হচ্ছে ওগদু, মানে সকালে যাও, মানে ইজহাব ফিল গাদা, সকালে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইবার সাধারণত খাবার হতো, এতবার খাবার ব্যবস্থা হইত না, তাও তো পেট পুরে পাওয়া যেত না। এজন্য দুটো খাবারের কথা হাদিসে উল্লেখ আছে, হয় গাদা না হয় আশা। গাদা যেটা সকালের দিকে, যেটা দুপুরের খাবারের কাজ করতো, আজকালকার দুপুরের খাবার সেটা জোহরের আগে আগে হয়ে যেত অধিকাংশ সময়, এটাকে গাদা বলা হয়েছে। একটা খাবার ধরেন সকাল 10-11টার মধ্যে একটা খাবার হলো, এটা এতক্ষণ বাসি ফেটে, আজকে 30-40 বছর আগে আমরা মাদ্রাসে পড়েছি, বাসি ফেটে গিয়েছি 10-11টায় মাদ্রাসা থেকে শিখেছি। কোথায় আল্লাহ পাকের এই অফরন্ত নিয়ামত আজকাল যে রয়েছে এর শুক্রিয়া কোথায় মানুষের? যত বেশি আল্লাহ পাক দুনিয়ার নিয়ামত দিচ্ছেন তত বেশি আল্লাহর দিন থেকে মানুষ দূর হয়ে যাচ্ছে। তো এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খাবার, যেটাকে গাদা বলা হইত, আজকালকার দুপুরের খাবারকে গাদা বলছে, ওটা জোহরের আগে আগে হইত। আর একটা আশা, যেটা আল আশি মানে হচ্ছে বৈকাল, বৈকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, তো মাগরিবের আগে অথবা মাগরিবের পরে পরেই যে খাবার হইতো এটা হচ্ছে আশা, সন্ধ্যাবেলার খাবার। এই দুটো খাবার ছিল। আর ইফতার বা ফুতুর, আজকাল যে ব্রেকফাস্ট বা নাস্তাকে বলছে ফুতুর, এই খাবারের নামই কোনো হাদিস ছিল না। তো আল্লাহ পাক বলছেন এই আয়াতে, গুদুহা শাহরুন, সকাল বেলার ভ্রমণ বা অতিক্রমণ ছিল শাহরুন, এক মাসের পথ, এক মাসের রাস্তা, এক মাস পায়ে হেঁটে অথবা তখনকার জামানা উটের পিঠে যেতে, এটাই ছিল সফরের ব্যবস্থা। এক মাস লাগবে সকালবেলা, এক মাসের পথ। তিনি বাতাসকে হুকুম করতেন, বাতাস উড়িয়ে দিয়ে যেত, চেয়ারে বসে আছেন, কুরসিতে বসে আছেন, বাতাসে উড়ছেন তিনি, সুবহানাল্লাহ। এতে থেকে যারা বিজ্ঞান চর্চা করল তারা চিন্তা ভাবনা করল যে মানুষ উড়ার চেষ্টা করতে পারে, উড়ার চেষ্টা করতে পারে। এই চেষ্টা করতে করতে একদিন আপনাকে আমাকে উড়োজাহাজে উড়িয়ে দিলাম, সুবহানাল্লাহ। কিন্তু এর নজির কোরআনে কারিমে মওজুদ আছে, মুজিজা সুলাইমান আলাইহিস সালামের, আল্লাহ পাকের কুদরতে কামেলা, যে মানুষকে আল্লাহ পাক বাতাসে উড়াতে পারেন, চেয়ারে বসে আছে, বাতাস উড়িয়ে দাও। যন্ত্র না থাকলে উড়োজাহাজ উড়বে না, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কুরসি বিনা যন্ত্রে উড়ত। আর বৈকাল বেলার বা সন্ধ্যা বেলার অতিক্রমণ ছিল বা ভ্রমণ ছিল শাহরুন, এক মাসের পথ। এই ছিল আল্লাহ ফাকর রব্বুল আলামিনের নিয়ামত। হাসান বাসরি রহমতুল্লাহ আলাই, কে জানেন হাসান বাসরিকে? তিনি সাহাবি না তাবেই, প্রখ্যাত তাবেই। তিনি বলছেন যে কান আইয়াকদু আলা বিসাতিহি মিন দামাশক, তিনি তার বিছানায় বসে থাকতেন বা আসনে বসে থাকতেন, খাটে হোক আর আপনার চেয়ারে হোক, যেখানে নিজের আসনে বসে থাকতেন, দামেস্ক থেকে তিনি ভ্রমণ শুরু করতেন সকালবেলা। ফায়ানজিলু বি আস্তাখর ইয়াতাগাজ্জা বিহা, আর আস্তাখর নামক এক স্থানে, যেটা ইরান ইরাকের কোন অঞ্চলে রয়েছে, তাহলে সামদেশ থেকে সফর শুরু হইত, সেখানে গিয়ে আহার করতেন, খাওয়া দাওয়া করতেন, এক মাসের পথ। ওয়াইয়াজহাবু রায়হান, আর বৈকাল বেলা আরেক সফর শুরু করতেন ইস্তাখর থেকে, ফায়াবিতু বি কাবুল, আর সন্ধ্যা হইতো গিয়ে আর রাত কাটাতেন কাবুলে গিয়ে। কাবুল কোথায় আছে? আফগানিস্তানে। এইভাবে তিনি আল্লাহ পাকের হুকুমে তার এই মুজিজা ছিল, আল্লাহ পাক দান করেছেন। মুজিজা মানুষের হাতে থাকে, নবীদের হাতে থাকে না। ওইরকমই কারামত কোন ওলি আউলিয়ার হাতে থাকে না। যারা কারামতের ফ্যাক্টরি কথা বয়ান করে নিজেদের মধ্যে, এরা মিথ্যাবাদী। এরা হয় জিন শয়তান ব্যবহার করে, আর না হলে এরা জাল কথাবার্তা, মিথ্যা কথাবার্তা তাদের বুজুর্গদের সম্পর্কে বয়ান করে। মুজিজা আম্বিয়া রসুলগণের সাথে খাস, আর কারামত ওলি আউলিয়া আল্লাহ পাকের নেক বান্দা, ওলি আউলিয়া মানে পীরের নাই, কিন্তু এটা একটা ভুল ব্যাখ্যা, ভুল কথা, ওইটা আউট করে দেন। ওলি আউলিয়া সবচেয়ে বড় আউলিয়া সাহাবাই কেরাম, তার আগে আম্বিয়া রসুলগণ আল্লাহ পাকের ওলি বন্ধু, ওলি মানে বন্ধু, সবচাইতে আল্লাহ পাকের গাঢ় বন্ধু, খাস বন্ধু আম্বিয়া রসুলগণ। তারপরে যারা নবী নয় আর ওলি, প্রথম সারির সাহাবাই কেরাম, তাদের তো এইরকম বড় বড় কেরামতের ফ্যাক্টরি ছিল না। আর মানুষকে এইভাবে বালা মুসিবত থেকে তারাও কেউ মুক্ত করতে পারেননি, যে জাহাজকে উদ্ধার করে দিলেন ধাক্কা দিয়ে। হ্যাঁ, আর মৃত মানুষ চলে আসলেন জীবিত হয়ে, আর আসার পরে বলছেন আপনারা ঝগড়া বিবাদ কেন করছেন, খবরদার ঝগড়া বিবাদ করবেন না। এসব কিস্সা কাহিনী যদি বয়ান করি কোনখানকার, তো আপনারা হৈরান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, যে আশ্চর্য কথা, এরা কি হক্কানি আলেম বলা হচ্ছে, আর তাদের কাছে এইসব কেরামতির মিছামিছি ফ্যাক্টরি রয়েছে। তো কারামত মানে সম্মানিত, আল্লাহ পাক আল্লাহ পাকের নেক বান্দাদেরকে যা নবী রসুল নাই কিন্তু মাঝে মধ্যে সম্মানিত করেন, দোয়া কবুল হয়, এটাই আল্লাহ পাকের কারামত। একজন নেক বান্দা আল্লাহর কাছে দোয়া করলো আর দোয়া কবুল হলো, মনের আশা পূরণ হলো, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার কারামত, সম্মানিত করা। তো আল্লাহ পাক বিভিন্ন ভাবে সম্মানিত করেন, কিন্তু কোন ওলি কোন মানুষ এমনকি কোন সাহাবি তাবেই এমাম কেউ জানেন না যে এটা কি হবে বা কখন কি হবে, হবে কি হবে না কিছু জানেন না, হঠাৎ করে হয়তো ঘটে গেল। আর এরা সব জানতে পারে যে আমি এই কাজ করছি, আমার মধ্যে এই ক্ষমতা আছে, আমার বালা মুসিবতে পড়েছে, আমার মুরিদানরা এদেরকে উদ্ধার করছি, সব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। বুজরুকদের সম্পর্কে অতি ভক্তি মানুষের মধ্যে পয়দা করে ব্যক্তি পূজা সৃষ্টি করার জন্য এসব গড়ে নেওয়া হয়েছে, অথবা এককালে এই পীরতন্ত্রের একটা পার্ট চ্যাপ্টার হচ্ছে জিন বসে করা, জিন দিয়ে শিরক কুফরি করেছে তারা, তখন জিন তাদের কথা শুনেছে আর জিন দিয়ে তারা ঝাড়ফুঁক দম করেছে, চিকিৎসা করেছে, জিন দিয়ে তারা এই করেছে সেই করেছে, জিন দিয়ে তারা গাইবের খবর, কার গরু হারালো, চুরি হলো, কোথায় গেছে, রাত্রে জিনেরা ঘোরাফেরা করছিল, গরু এইদিক থেকে ওইদিকে গেছে, এসব করতো তা। এমরিনগুলো কোথেকে এসছে না এসছে এসব জিনেরা খোঁজ খবর রাখে, কোথা থেকে লোকটা বেরিয়েছে, কোথাকার কোথেকে এসছে, আর কি সমস্যা আছে ওখানকার জিন, ওই যে ডিস্ট্রিক্টের লোক ওই ডিস্ট্রিক্টের জিনদের কাছে খোঁজ খবর নিয়েছে, সমস্যাটা কি। আর সাধারণ মূর্খ লোকেরা মনে করল যে এরা উলিয়া উলিয়া এরা গাইবের খবর রাখে, এসব শিরকি কুফরি কথা। আর শিরকি কুফরি কাজ এই জিনের সাহায্য নেওয়া, জি গাইরুল্লাহ আল্লাহ পাক ছাড়া সাহায্য নেওয়া। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামরা, কোরআন সুন্নাহর অনুসারী উলামায়ে কেরাম এইসব করেন না, এসব শিরক কুফর থেকে তার আলহামদুলিল্লাহ অনেক দূরে। ওয়া আসালনা লাহু আইনাল ফিতরি, আর আল্লাহ পাক বলছেন আমি তার জন্য প্রবাহিত করে দিয়েছিলাম, সালা ইয়াসিলু মানে প্রবাহিত হওয়া, আর আসালা ইয়াসিলু মানে প্রবাহিত করা, আর আমি তার জন্য বহিয়ে দিয়েছিলাম, প্রবাহিত করে দিয়েছিলাম তার জন্য, কার জন্য, সুলেমান আলাইহিস সালামের জন্য। আইনাল কিতরে, আইন মানে হচ্ছে ঝর্ণা, আইন মানে চক্ষু হয়, আইন মানে ঝর্ণা হয়, আইন মানে সিএডি জাসুস গোয়েন্দা হয়। আইনাল কিতরি, কিতর মানে হচ্ছে তামা, তামার ঝর্ণা আমি প্রবাহিত করেছিলাম, তামা আল্লাহ পাক এত দিয়েছিলেন যে ঝর্ণা প্রবাহিত, তার গলিত তামা, ঝর্ণা মানে গলিত তামা, তরল শক্ত তামা নয় যে ওই তামাকে আবার মাখা করতে কোনো কিছু তৈরি করতে কষ্ট লাগে, পানির মতো তামার ঝর্ণা, তরল ঝর্ণা। অমিন আল জিন্নে, আর এই কাজগুলি কে করত, সুলাইমান আলাইহিসসালাম শুধু হুকুম করতেন। অমিন আল জিন্নে, আর জিনদের একটি দল, মাই আমাল এমন ছিল, ইয়া আমাল বাইনা ইয়াদিহি, তার সামনে সুলাইমান আলাইহিসসালামের সামনে কাজ করত, ডিউটি করত, আমিল আমল মানে এই জন্য লেবার কে আমিল বলা হয়, পেশা লেবার আমিল, হ্যাঁ তার সামনে কাজ করত তারা, কার হুকুমে, বেইজনে রব্বিহি, সুলাইমান আলাইহিসসালামের রবের হুকুমে, সুলাইমান আলাইহিসসালামের হুকুমে না, সুলাইমান আলাইহিসসালামের ক্ষমতা ছিল না, যদি আল্লাহ পাকের হুকুম না হইত যে জিনকে এই কাজ করিয়ে নেয়, জিনকে এসব আদেশ করে আর জিন এসব পালন করে আল্লাহ পাকের হুকুমে। আর পীরদের যে কিস্সা কাহিনী তাদের কিতাব থেকে শুনিয়েছি, তাতে কি আছে, মৃত মানুষকে জীবিত করছে আর কি বলছে, কমবেজনি, পীর বলছে আমার হুকুমে উঠো জীবিত হও। তাদের ধর্ম কোন দিকে, পীরতন্ত্রের ধর্ম, কমবেজনির ধর্ম কোন দিকে, আর কোরআনে কারিমের দিন কোন দিকে, যে সুলাইমান আলাইহিস সালাম গলি শুধু নন, নবী আর নবীর ছেলে, আল্লাহ পাক এসব মুজিজা দিয়েছিলেন, তবু আল্লাহ পাক বলছেন বিইজনে রব্বি, আল্লাহ পাকের হুকুমে, সুলাইমান আলাইহিস সালামের প্রতিপালকের হুকুমে এই জিনেরা তার সামনে অনুগত হয়ে কাজ করত। আর যদি কেউ অবাধ্য হয় তো কাজ করব না, কেন এরকম খাটনি করব, মেহনত করব। ওয়ামাই ইয়াজিগ মিনহুম আন আমরিনা, আল্লাহ পাক বলছেন আমার নির্দেশ থেকে কেউ যদি বিমুখ হইত, বক্রতা অবলম্বন, জাগা ইয়াজিগ মানে হচ্ছে বাঁকা হয়ে যা, এই জন্য কোরআনে কারিমের একটি দোয়ায় আল্লাহ পাক শিখে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদাই হাদাইতানা, হে আমাদের প্রতিপালক, লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরকে বক্র করে দিও না, বাঁকা করে দিও না, বাদাইদ হাদাইতানা হিদায়ত করার পরে ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন সূরা আলে ইমরান রয়েছে যাদের অন্তরে বক্রতা আছে যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু তার অস্পষ্ট কথার অনুসরণ করে স্পষ্ট কোরআন হাদিসের কথা ছেড়ে দেয় এটা হচ্ছে গুমরাহদের লক্ষণ আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন যায়গ শব্দ এখানে এই যায়গ থেকে হচ্ছে এখানে ওমাই ইয়াযিগ যাগা ইয়াযিগ ওমাই ইয়াযিগ মিনহুম তাদের মধ্য থেকে আমার হুকুম থেকে যারা বাঁকা হয়ে যায় মানব না করব না নুযিকহু মিন আযাবিস সাইর তাদেরকে আমি জ্বলন্ত আগুনের শাস্তির আসাদন করাব জ্বলন্ত আগুনের শাস্তি দেব আল্লাহ পাক বলছেন কাকে জিনদেরকে তাহলে বোঝা গেল যে জিনদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের শাস্তি দেবেন যেমন আল্লাহ পাক জিন এবং মানুষ উভয় জাতিকে ইবাদত বান্দিগের জন্য সৃষ্টি করেছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আদেশ নিষেধ পালন করার জন্য তেমনি মানুষ যদি অবাধ্য হয় আল্লাহ পাকের আদেশ নিষেধ অমান্য করে অথবা পালন না করে তাহলে আল্লাহ পাক জাহান্নামের আযাব দেবেন তেমনি আগুনের আযাব দেবেন জিনদের মধ্য থেকে যারা অবাধ্য কাফের মুশরিক বেনামাজি অবাধ্য আল্লাহ পাকের আদেশ নিষেধ মেনে চলল না আল্লাহ পাকের দিনের বাস্তবায়ন করল না সেসব জিনকেও আল্লাহ পাক মিন আযাবিস সাইর আল্লাহ বলেছেন জ্বলন্ত আগুনের শাস্তি দেব আল্লাহ পাক বলেছেন এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে যেমন মানুষের জন্য জাহান্নাম আল্লাহ তৈরি করেছে তেমনি জিনদের জন্য জাহান্নাম তৈরি করেছেন এক শ্রেণীর বেকুব লোকের এতরাজ করে যে জিনেরা তো আগুন থেকে তৈরি তো আগুন দিয়ে কেমন করে শাস্তি দেওয়া হবে এর জবাব কোরআন হাদিস থেকে দেওয়া লাগবে না মানুষ তো মাটির তৈরি ঢেলা দিয়ে মানুষকে মারলে তাহলে কিছু হবে না ঠিক না ঠিক কিনা এসব আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা এইসব কথা জিজ্ঞেস করে আলেম আলমাদেরকে আর আলেম আলমাদের যদি জ্ঞান না থাকে তো হাহালাদি করে তাই তো কথা তো ঠিক আগুন দিয়ে তৈরি তো আগুন দিয়ে কি করে শাস্তি দেওয়া হবে তাহলে মানুষ তো মাটির তৈরি তো মাটি দিয়ে কি করে মারা হয় মানুষকে দিল একটা শক্ত এঁটেল মাটির ঢেলা আর তাতে অনেক সময় মানুষ মরেও যেতে পারে মরবে না আল্লাহ পাক তারপরে জিনদের কথা বলছেন ইয়া মালুন আল্লাহ মায়া শাহ সুলাইমান আলাইহিস সালাম যা চাইতেন তাই এই জিনেরা করে দিত ইয়া মালুনা তারা নির্মাণ করত তৈরি করে দিত লাহু সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্যে মায়া শাহ যা চাইতেন সুলাইমান আলাইহিস সালাম মিম্মা হারিবা কি আল্লাহ কয়েকটি জিনিস বলেন উল্লেখ করেছেন হতে পারে এছাড়া আরো অনেক কিছুই বা যা চাইতেন সুলাইমান আলাইহিস সালাম তাই মায়াশা থেকে স্পষ্ট প্রমাণ হয় কিন্তু উদাহরণস্বরূপ কয়েকটি জিনিস আল্লাহ পাক উল্লেখ করেছেন মাহারি বা মেহরাবের বহু বচন হচ্ছে মাহারিব মেহরাব আজকালকার মেহরাব বলতে তো ওই যে মসজিদে ওই যেখানে ইমাম সাহেব দাঁড়ায় ওটাকে আজকালকার মানুষরা মেহরাব বুঝে আসলে এটা পরবর্তীকালে মেহরাব খাস করে না হয়েছে ওই জায়গাটা বা ওই যে তৈরি একটু সামনে একটু জায়গায় তৈরি করছে ওর নাম মেহরাব কিন্তু আসলে মেহরাব মানে এটা নয় মাহারিব বা মেহরাব মানে হচ্ছে প্রাসাদ বড় বড় বিল্ডিং জি প্রাসাদ যে রাজপ্রাসাদ হয় যেমন বড় বড় অট্টালিকা এসব হচ্ছে মেহরাব আর মেহরাবের আর একটা অর্থ হচ্ছে দুর্গ কেল্লা কেল্লা বুঝেন তো না যারা কেল্লা দেখেছেন কেল্লা দেখেছেন কেউ দেখেছেন অনেকে দেখেছেন তো দুর্গ তাহলে দুর্গ তৈরি করতে কারণ জেহাদ করতে হবে তাহলে মুজাহিদিনদের জন্য তাদের হেফাজতের জন্য অস্ত্রশস্ত্র হেফাজতের জন্য কেল্লা দুর্গের প্রয়োজন রয়েছে সুলাইমান আলাইহিস সালাম জিহাদ ফি সাবিলিল্লাহ করতেন কাফের মুশরিক বাতিল পন্থীদের বিরুদ্ধে সুতরাং কেল্লা দুর্গ তৈরি করে দিত এই জেনেরা তারপরে বড় বড় প্রাসাদ তৈরি করে দিত ওয়া তামাসিল আ তামাসিল তিন সালের বহুবচন তিন সাল মানে হচ্ছে আসল ছবি হ্যাঁ ছবি মূর্তি এগুলি হচ্ছে তিমসাল অর্থ ভাস্কর্য ভাস্কর্য তবে কোন ধরনের ছবি তৈরি করে দিত এই জেনেরা তাফসির কারগণ অধিকাংশই বলেছেন প্রাণহীন যেসবের প্রাণ নেই সেসব সৃষ্টির ছবি তারা তৈরি করত গাছের ছবি ঘরবাড়ির ছবি সাগর মহাসাগরের ছবি ইত্যাদি ইত্যাদি এই ধরনের যেসব ছবি হইতে পারে কোন দৃশ্যের ছবি এইগুলি একদল তাফসিরকার বলেছেন আর একদল তাফসিরকার বলছেন যে না প্রাণীরও ছবি এই জিনারা তৈরি করত আর সেই শরীয়তে বিগত শরীয়ত সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে প্রাণীর ছবি অঙ্কন করা জায়েজ ছিল এই কথা যদি ধরে না হয় তাহলে হইতে পারে কিন্তু শরীয়তে ইসলামিয়ায় যেই দিন ইসলামকে আল্লাহ পাক সম্পূর্ণ করেছেন শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, সেই শরীয়তে ছবি অঙ্কন করা কাবিরা গুনাহ, মহাপাপ। আশাদ্দুন নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, সবচেয়ে কঠোর শাস্তি হবে, আযাব হবে। আশাদ্দুন নাসে আযাবান ওইসব মানুষদেরকে যারা হচ্ছে আল মুসাউবিরুন, ছবি অঙ্কনকারী, প্রাণীর ছবি অঙ্কন করে, হাতে করুক আর সেটা প্রতিমূর্তির আকারে করুক, কোনো নেতার করুক, আর মূর্তি যেসবের পূজা হচ্ছে সেগুলির করুক, আর যেসব যে কিছুর করুক, বিশেষ করে যেগুলি স্থির ছবি এগুলি হচ্ছে ছবি। আর সবচেয়ে বড় মারাত্মক ছবি যেগুলি দিয়ে শিরক কুফরি শুরু হয়েছে, মূর্তি পূজা শুরু হয়েছে, সেগুলি হচ্ছে প্রতিমূর্তি। সে মানুষের শুধু নাই, মানুষ ছাড়াও বাঘের পূজা করে, শ্রীকালের পূজা করে, করে না? হনুমানের পূজা করে, করে না নাকি? হ্যাঁ, হনুমানকে যত্ন করে, এই যে কবিতা আছে ওদের, হ্যাঁ, হনুমানকে যত্ন করে দুধ ভাতে খাওয়াইতো, কেন হনুমান? হনুমানের পূজা করে না হিন্দুরা? হ্যাঁ, বানরের পূজা করে। তামাসিল ওয়া জিফান, জাফনাতুর বহু বচন, জাফনাতুন মানে হচ্ছে বড় বড় পাত্র, কোন কোন অঞ্চলে এটাকে লগন বলে, বড় বড় পাত্র, জেফান জাফনাতুরের বহু বচন, হাদিসে এই শব্দটি এক বচন দিয়ে এসছে। অজেফান কাল জওয়াবে, সেই বড় বড় পাত্রগুলি কেমন হয়তো হাউজের মতো, কাল জওয়াব জাবিয়াতন মানে হাউজ, হাউজ বুঝেছ, বিভিন্ন মসজিদের সামনে হাউজ করা থাকে না, হাউজ, হাউজের মতো বড় বড় পাত্র, কত বড় তাহলে বর্তন পাত্র হইত যেগুলি হাউজের মতো হইত, বিশাল আকারের। ও কদুরিন রাসিয়াত, কদুরুনের বহু বচন হচ্ছে কিদরুন, কিদরুন মানে হচ্ছে কে বলতে পারেন, হাঁড়ি পাতিল ডেগ সবগুলিকে সামিল, ছোট হাঁড়ি থেকে শুরু করে বড় বড় ডেগ সবগুলিকে বলে কিদর। আর কিদরের জামা হচ্ছে কদুর। হানাফি মজহাবের ফিকার কিতাব যে কদুরি, এই কিতাবের না আসলে কদুরি কিতাবের নাম না, ওর লেখক ছিল কদুরি, অর্থাৎ ডেগ তৈরি করা, হাঁড়ি তৈরি করা, আমাদের দেশে যারা কুমারের কাজ করে এদেরকে কুমার বলে না, কুমারের পেশা ছিল ওই লেখকের, যার ফলে ওই লেখকের নাম ছিল কদুরি, আসলে কিতাবের নাম হয়েছে কদুরি, আসলে কিতাবের নাম কদুরি নয়, মুখতাসারুল কদুরি, মানে ইমাম কদুরি যার হাঁড়ি ব্যবসা ছিল, কুমারের ব্যবসা ছিল, তার সংক্ষিপ্ত ফেকার কিতাব। কদুরিন রাসিয়াত, আর এমন এমন ডেগ তৈরি করত যেগুলি চুল্লির ওপর স্থাপিত থাকত। রাসিয়াত জেবালকে আল্লাহ পাক পাহাড় পাহাড় পর্বতমালাকে রাসিয়াত বলেছেন, ওয়াল জিবাল আর সাহা, ওয়াল জিবাল আল্লাহ পাক রব্বুল আলমিন পাহাড় পর্বতমালাকে সুস্থাপিত করেছেন, আল্লাহ পাক কোরআনে কারিমে একাধিক আয়াতে এই গুণটি পাহাড় পর্বতের উল্লেখ করেছেন। দেখেন কোন জায়গায় পাহাড় উল্টে পড়ে যায়নি, অ্যাক্সিডেন্ট হয়ে, হ্যাঁ, অনেক ঘরবাড়ি ভাঙচুর হয়ে পড়েছে কিন্তু কোন পাহাড় এরকম হয়নি। তো কদুরিন রাসিয়াতে, এমন বড় বড় ডেগ তৈরি করতে জেনে রাজ্যগুলি চুল্লির ওপর, চুলার ওপর স্থাপিত হইত। কেন? ছোট মোটো নাই যে উঠাইলাম আর নামাইলাম, চুলার উপর দিলাম, রান্না হয়ে গেল আবার নামিয়ে রেখে দিলাম, হ্যাঁ, বর্তন ধুইলাম, নামাইলাম, এই করলাম, উঠাইলাম, পাঠাইলাম, এইসব না। এমন ভারী ভারী হইতো, এত বড় বড় হইতো যে চুলার ওপরই তৈরি করা হয়েছে, আর ওখানে স্থাপিত, রান্না করো তবু, ধাও তবু, খালি থাকার ভরা থাকো ওই চুলার উপর। এইভাবে জেনেরা কাজ করত সুলাইমান আলী সালামের স্বার্থে আল্লাহ পাকের আদেশে। আল্লাহ পাক এসব নিয়ামত, আর এইরকম বহু নিয়ামত আল্লাহ পাক দাউদ এবং সুলাইমান আলিহিমা সালামকে দান করেছিলেন। সূরা নামলে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, নিশ্চয় আমি দাউদ এবং সুলাইমান আলাইহিমা সালামকে অনেক জ্ঞান দিয়েছিলাম। যাকে যত আল্লাহ দেন তত বেশি শুকরিয়া আদায় করতে হবে না, হবে না? তাই আল্লাহ পাক বলছেন, এ মালু আলা দাউদ শুকরা, হে দাউদের বংশধর তোমরা শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে কাজ করো, আমল করো, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া শুধু মুখে নয়, যা আমাদের দেশি লোকেরা শুকরিয়া আদায় করে, খেয়ে দিয়ে যখন পেট ভর্তি, আজকে খুব ভালো খেয়েছি, ইলিশ মাছ ভাত খেয়েছি, খাসির গোস্ত খেয়েছে, গরুর গোস্ত খেয়েছে, শুকুর আলহামদুলিল্লাহ, নামাজ নেই, শুকুর আলহামদুলিল্লাহ, বেঈমান, এটা শুকরিয়া নাই। আল্লাহ বলছেন শুকরিয়া হচ্ছে আমল করা, কর্ম করার নাম। শুকরিয়া অন্তর থেকে আল্লাহ পাক সম্পর্কে ইজ্জত, এহতেরাম, মহাব্বত, ভালোবাসা, ভয়, ভীতি সবকিছু, এর নাম শুকরিয়া। এটা হচ্ছে কলবের শুকরিয়া। মুখের শুকরিয়া হচ্ছে জবান দিয়ে সকাল বিকাল রাত দিন সব সময় আল্লাহ পাককে স্মরণ করা। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইত্যাদি ইত্যাদি। এটা জবান দিয়ে শুকরিয়া, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, শরীর দিয়ে শুকরিয়া, শরীরের প্রত্যেকটি অঙ্গ দিয়ে শুকরিয়া আল্লাহ পাকের ইবাদত। মধ্যে নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতে মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ অংশ নেয়, প্রত্যেকটা অঙ্গ অংশ নেয়, এমনকি রক্ত পর্যন্ত অংশ নেয়। দাঁড়াচ্ছেন তখন রক্ত কোন দিকে যাচ্ছে, সেজদায় পড়ে যাচ্ছেন তখন রক্তটা এইদিকে টানছে, এইদিকে আপনার শরীরটা ঢলে যাচ্ছে সেই দিকে যাচ্ছে, এগুলি রক্তের ইবাদত নয়, শিরা উপশিরার ইবাদত নয়, হাড় হাড্ডি গুলো এইদিকে ওইদিকে হচ্ছে রুকু সেজদা কিয়াম জুলুস এর ইবাদত নয়, হাত পা সবকিছুর ইবাদত এই নামাজে রয়েছে। নামাজের মতো সুন্দর ইবাদত আর হতেই পারে না, যেই নামাজ আর প্রত্যেক কওমে আল্লাহ পাক এই নামাজের বিধান দিয়েছিলেন, যে নামাজ মুসলিম জীবনে প্রথম ইবাদত, এই প্রথম ইবাদত করলে বাকি জীবনে সংশোধন হইতে পারে। আর যার এই প্রথম ইবাদত নেই, সে যতই বলুক আমি ভালো জীবন যাপন করি, সে অসৎ ব্যক্তি। অসম্ভব কথা যে বেনামাজি কখনো সৎ হইতে পারে, অসম্ভব কথা। বেনামাজি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারে, অসম্ভব কথা। এ মানু আলা দাউদা শুকরা, হে দাউদের পরিবার, দাউদের বংশধর, তোমরা কর্ম করো শুক্রিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে, শুক্রিয়ার কর্ম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্রিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে তোমরা আমল করো, কর্ম করো। তবে মানব জাতির অধিকাংশই কিন্তু না শুকর। আল্লাহ বলছেন ওয়াকালিলু মিন ইবাদিয়াশ শুকুর, আমার বান্দাদের মধ্যে শুকর গুজার অতি অল্পই রয়েছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের জীবনের আর বিস্তারিত কোন ঘটনা, আল্লাহ পাক কি দিয়েছেন আর কি হয়েছে কি ঘটেছে ওসব না বয়ান করে তার মৌতের ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউতা, যখন আমি সিদ্ধান্ত নিলাম সুলাইমান আলাইহিস সালামের মৌতে। সুবহানাল্লাহ, সুলাইমান আলাইহিস সালামের মতো এত শক্তিশালী বাদশাহ এবং নবী, শাসক নবী, তারও মত আল্লাহ স্পষ্ট বলছেন হয়েছে। নবীরা বেঁচে থাকেন হায়াতুন নবী, এই আকীদা কোরআনের সাথে সংঘর্ষিত নয়, কোরআন বিরোধী নয়, কোরআনের উল্টো দিকে নিয়ে যায় না, কোরআনের কিবলা একদিকে আর হায়াতুন নবীর কিবলা অন্যদিকে নয়। নবীরা বেঁচে আছেন, নবীরা বেঁচে আছেন, নবীরা মরেন না, এসব শিরকি আকীদা। একমাত্র চিরঞ্জীব আল হাই আল কাইয়ুম আল্লাহ পাক রব্বুল আলামিন। আয়াতুল কুরসির মন্ত্র পড়েন কিন্তু আয়াতুল কুরসি বুঝেন না বিদাতীরা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল হাই চিরঞ্জীব, আল কাইয়ুম যিনি সবসময় প্রতিষ্ঠিত, যিনি সবকিছুকে ধারণ করে আছেন, তাকে কেউ ধারণ করে নেই। আমাকে আপনাকে আল্লাহ পাক ধরে আছেন, যদি আল্লাহ পাক এইভাবে দাঁড় করে না থাকতেন এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারতাম না, পারতেন না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কোন সাপোর্ট লাগে না, কোন সহযোগিতা লাগে না। আল্লাহ পাক বলছেন ফালাম্মা কাযাইনা, যখন আমি ফয়সালা করে দিলাম তার সম্পর্কে মওতের, যে সুলাইমান সালামের মত হবে, তাহলে যতই শক্তিশালী মানুষ হোক না কেন, দিনের দিক থেকে আর দুনিয়ার দিক থেকে, দিনের দিক থেকে সে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হন না কেন, ইব্রাহিম খলিলুল্লাহ হন না কেন, আর সুলাইমান আর দাউদ আর নূহ হন না কেন, আলাইহিমুসসালাম জামিয়ান, আর দুনিয়ার দিক থেকে যতই বড় শক্তিশালী শাসক হোক না কেন, আল্লাহ পাকের মতের ফয়সালা সকলের সম্পর্কে হবে এবং তার বাস্তবায়ন হবে। মা তারপরে মত, নবী রসুল সম্পর্কে মত বলা কোন বেয়াদবি নয়। যদি মত বলা বেয়াদবি হইত তা আল্লাহ বলতেন না মত। আমার দেশের এক শ্রেণীর লোকেরা বলে আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, মত শব্দ বলবে না, এন্তেকাল করেছেন বেয়াদবি হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ ফাক রব্বুল আলামিনের সাথে মিলে গেছেন, সাক্ষাৎ করেছেন, হ্যাঁ আল্লাহর হাবিব হয়ে গেছেন, সব বিদাতীদের লক্ষণ এগুলি। ঠিক আছে, তার সাথে সাথে একটা শব্দ লাগান এন্তেকাল করেছেন, হ্যাঁ ওয়াফাত পেয়েছেন, মারা গেছেন, আর তার সাথে বলেন যে আল্লাহ ফাকের পেয়ারা হয়েছেন, কিন্তু বিদাতিদের লক্ষণ যেহেতু মারা যায়নি তাদের কাছে, বেঁচে আছেন হায়াতুন নবী, নবী রসুল বেঁচে আছে, হলিয়া হলিয়া মরে মরেননি, বেঁচে আছেন, আল্লাহর হাবিব হয়ে গেছেন, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, আল্লাহর সাথে মিলে গেছেন, হ্যাঁ আল্লাহর কাছে চলে গেছেন। উর্দুতে এইসব বিদাতি পরিভাষা আছে আর বাংলাতে পরিভাষা আছে, কারণ এই সুফি বিদাতিদের কাছে নবী অলি কেউ মরে না। আর কোরআনে কারীম আল্লাহ বলছেন যে সুলাইমান আলাইহিস সালামেরও মৌতের ফয়সালা আল্লাহ পাক করেছেন আর মারা গেছেন। মা আল্লাহুম আলা মৌতিহি, তার মৌত সম্পর্কে জিনদেরকে কেউ বলেনি, কেউ বলতে পারেনি, নিজেরাও জানতে পারেনি আর কেউ জানতে পারেনি। আল্লাহ বলছেন দাল্লা ইয়াদুল্লাহ মানে বাতলানো, আর মা মানে না, মা আল্লাহুম তাদেরকে কেউ বাতলাতে পারেনি, আলা মৌতিহি তার মত সম্পর্কে, আবার মতের কথা আল্লাহ বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে হাদিস যদি পড়েন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে বহু সাহাবায়ে কেরাম, তার মা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মারা গেছেন, মাতাও ব্যবহার করেছেন, তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফাত পেয়েছেন, অফাত মানে ইন্তিকাল, মওত আর মওত মানে মওত। বরং আল্লাহ স্বয়ং কোরআনে কারীমে বলেছেন ইন্নাকা মাইয়িতুন, হে নবী নিঃসন্দেহে তুমি মৃত। ডক্টর জাকির নায়েকের যেসব ভুল দেওবন্দি বিদাতিরা ধরেছে, অন্যরা তো ধরেছে অনেকে, কিন্তু দেওবন্দি বিদাতিরা যে ধরেছে এই অলিপুরি আর তারপরে এই ধরনের আরো কিছু বিভিন্ন পুরীরা, তো এসব পুরীরা একটা ভুল ধরেছে যে নবী মারা গেছেন, এটা জাকির নায়েক বলেছে, এটা গুমরাহি, এটা গুমরাহি না, এটা কোরআন। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? কয়েকদিন আগে পড়ছিলাম এক বিদাতির লেখা, তাতে ও ভুল ধরেছে, ওই আপনার মদিনা বার্ষিকী আমাদের এনাম ভাইয়ের জামাই আমার কাছে পৌঁছেছে, তাতে এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে দেওবন্দি মাদ্রাসা, এই জন্য মাদ্রাসার নাম আর পত্রিকার নাম পর্যন্ত বললাম আপনাকে। হ্যাঁ ইউনিসিয়া কোথায় পড়াচ্ছে ওই জামাইটা? তো যাই হোক, ওরা বের করে পত্রিকা, তো তাতে লিখেছে যে জাকির নায়েকের একটা ভুল, একটা আর্টিকেল লিখে জাকির নায়েকের ভুল আর গুমরাহি, তার একটা হচ্ছে এটা, এটা গুমরাহি না, এটা কোরআন করিম। তো এটা যদি গুমরাহি হয়, আল্লাহ বলছেন ফামাজা বাদাল হক ইল্লা জলাল, হকের পরে বাকিগুলো গুমরাহি, কোরআনের পরে বাকিগুলো গুমরাহি। কোরআনে আছে মওতের কথা আম্বিয়া রাসূল করে, আল্লাহ বলছেন তার মত সম্পর্কে, সুলাইমান আলাইহিস সালামের মত সম্পর্কে কেউ বলতে পারেনি, ইল্লা দাব্বাতুল আরদ, তবে এই জমিনের এক প্রাণী, দাব্বাতুল আরদ থেকে উদ্দেশ্য করা হয়েছে, বলতে পারেন না, একে ঘুণের পোকা কেউ কেউ বলেছেন, কেউ উই পোকা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, উই পোকা একটা আলাদা আর একটা হচ্ছে ঘুণ, কেউ কেউ ঘুণের কথা বলেছেন। সুলাইমান আলাইহিস সালাম তার রাজত্ব করতেন, ইবাদত বন্দী করতেন, আর তার ইবাদত খানায় তিনি নির্জন ইবাদত বন্দী করতেন, তো বয়স হয়ে গেছিল, লাঠিতে ভর দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তিনি তেলাওয়াত করতেন, ইবাদত বন্দী করতেন, কিয়াম করতেন, নামাজ পড়তেন, ওই লাঠিতে ভর দিয়ে আছেন, ওই সময় মত চলে এসছে, মারা গেছেন। যদি সাথে সাথে আল্লাহ পাক ফেলে দেন আর পড়ে যায়, তাহলে জিন সব পালিয়ে যাবে, কাজ অনেক বাকি আছে, কাজ করে নিতে হবে। তাফসীর কাগর বলছেন বাইতুল মুকাদ্দাসের কাজ, তখন নির্মাণ কাজ চলছিল, যে বাইতুল মুকাদ্দাস তৃতীয় পবিত্র মসজিদ, তিন মসজিদের, আর আমাদের প্রথম কিবলা, কাবার আগে আমাদের কিবলা কি ছিল? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের এই নির্মাণ কাজ চলছিল, এখন যদি জিনেরা পালিয়ে যায় তো কাজ অসম্পূর্ণ থেকে যাবে, এই অবস্থায়। আর আরেকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আর এক বাতিল আকীদার খণ্ডন করার উদ্দেশ্য ছিল, যে লোকেরা বলতো যে জিনেরা গায়েব জানে, অদৃশ্যের কথা জানে, আর জিনেরাও দাবি করতো যে আমরা অদৃশ্যের গায়েবের খবর বলতে পারি। যেমন আমাদের দেশের বিদাতি মোল্লারা বলে যে আমরা হারিয়ে যাওয়া বস্তু, কার টাকা পয়সা হারিয়েছে, মোবাইল হারিয়েছে, কে নিয়েছে আমরা বলতে পারি। হ্যাঁ, ওই আপনার বাটি চালিয়ে আর ওই কি করে আর চাউল পড়া দিয়ে ইত্যাদি করে, এসব যে বিদাতপন্থীরা করে, এটা বাতিল যে আকিদা বিদাতি মোল্লাদের, আর এটা বাতিল আকিদা জিনদের ছিল। এই ভ্রান্ত আকিদার নিরসনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিস্তা ঘটাইলেন, যে যাতে করে এদের ভ্রম শেষ হয়ে যায়, শিরকি আকিদা দূর হয়ে যায় জিনদের, যে আরে আমরা তো গায়েব জানতাম না, যদি আমরা গায়েব জানার দাবি করছি তো মিথ্যা, যদি গায়েব জানতাম তাহলে আমরা এত মেহনতের কাজে কেন থাকবো, যে প্রথম দিন যেদিন মারা গেছে সুলাইমান আলাইহিস সালাম সেই দিনই আমরা জেনে ফেলতাম। আর জাহেল মূর্খ লোকেরা যারা মনে করে যে জিনেরা গায়েব জানে, তাদেরও ভ্রম দূর হয়ে যায়, আমরা তো ভ্রমে ভুল পথে গুমরাহিতে ছিলাম, আসলেও তো আল্লাহ পাক ছাড়া আর কেউ গায়েব জানে না, অদৃশ্যের কথা জানে না, চোখের আড়ের কথা জানে না, কি উচ্চারণ হচ্ছে দুনিয়াতে? সহি আকিদার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাকে এই ঘটনা ঘটালেন। লাঠিতে ভর দিয়ে আছেন দীর্ঘদিন ধরে, অনেক তাফসীর কারগো বলছেন দীর্ঘ ৬ মাস ধরে। আর ৬ মাসের মধ্যে ঘুণ লেগেছে, উই পোকা লেগেছে, তারপরে লাঠিটা ভেঙে পড়েছে। তাকুল মিনসা ইল্লা দাব্বাতুল আরযি, এই পৃথিবীর পোকা, উই পোকা অথবা ঘুণের পোকা। তাকুল মিনসা মিনসা আতাহু, মিনসা মানে হচ্ছে আসা, আরবিতে আসা মানে লাঠি। আর তাফসীর কারগো বলছেন মিনসা হাবাসীদের ভাষায়, আবেসিনিয়ার ভাষায়, হাফসাদের ভাষা, হাফসা দেশের ভাষায় লাঠিকে এরা মিনসা বলে। তো তার লাঠি, সুলাইমান আলাইহিস সালামের লাঠিকে খেয়ে যাচ্ছিল ঘুণে বা ওই পোকাতে, খেতে খেতে যেমনই একটু বেশি খাওয়া হয়েছে তেমনই লাঠিটা ভেঙে পড়েছে। আর লাঠি ভেঙে পড়তে তিনি পড়ে গেছেন জমিনে। আরে পড়ে গেছেন তার মানে তো সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন। জিনেরা তখন বুঝতে পেরেছে, এত তখন কাজ কমপ্লিট হয়ে গেছে। ফালাম্মা খাররা, আল্লাহ বলছেন যখন পড়ে গেলেন, আছাড় খেয়ে, খাররা আখিররা মানে মাটিতে পড়ে যাওয়া, কে পড়ে গেলেন? সুলাইমান আলাইহিস সালাম যখন লাঠি ভেঙে গেল আর পড়ে গেলেন, তাবাইয়ানাতিল জিন্ন, জিনেদের উপর স্পষ্ট হয়ে গেল, জিনেরা বুঝতে পারল। তাবাইয়ানা তাবাইয়ান মানে প্রকাশ পেয়ে যাওয়া, জিনদের উপর প্রকাশ পেল কি সহি আকিদা। এতদিন তারা গুমরাহিতে ছিল, এইরকমই যারা জিন ভক্ত জিন বসবাসকার লোক তাদেরও গুমরাহি থাকতে পারে, মানুষও বহু গুমরাহ আছে। আল্লাহ কানু ইয়ালামুল গাইবা, এখান থেকে এই ঘটনা থেকে শিক্ষা এটা যে এই জিনেরা যদি গায়েব জানতো, অদৃশ্যের কথা জানতো, চোখের আড়ের কথা, মা লাবেসু ফিল আযাবিল মুহিন, তাহলে লাঞ্ছনকার এই কঠোর মেহনতের কাজে, শাস্তির কাজে কখনো তারা অবস্থান করত না, থাকত না, প্রথম দিনই পালিয়ে যেত। আল্লাহ পাক ছাড়া আসমান জমিনে কেউ গায়েব জানে না, এমনকি ফেরেশতাদেরকে যতটা আল্লাহ জানিয়ে দিয়েছেন তার ডিউটির আওতে ততটাই জানেন, তার বেশি জানেন না। এখান থেকে সুলাইমান আলাইহিস সালামের ঘটনা আল্লাহ শেষ করলেন। আল্লাহ পাক তারপরের আয়াতে উল্লেখ করেছেন ইয়ামান দেশের সাবা নামক এলাকা, আর তখনকার যুগে ইয়ামানকে সাবা বলা হইত, বা ইয়ামানের বিশেষ একটা এলাকাকে সাবা বলা হইত। এই সাবা এলাকার অধিবাসীরা খুব সুখ স্বাচ্ছন্দ্য ছিল, আল্লাহ পাকের বহু নিয়ামতে ছিল, তারপরে আল্লাহ পাকের নাশুকরি করার কারণে, কুফরির কারণে, শিরকের কারণে, সূর্য পূজার কারণে, বিভিন্ন পাপের কারণে আল্লাহ পাক তাদের নিয়ামত ছিনিয়ে নিয়েছিলেন। এই ঘটনাটি খুব সুন্দর ঘটনা আজকের মানুষের, বিশেষ করে সংশোধনের জন্য, কারণ আজকের মানুষরা হচ্ছে দুনিয়ামুখী, ভোগবিলাসী, দুনিয়া পেলে আর পিছন দিকে ঘুরে দেখবে না। দুনিয়া যদি পেয়ে যায়, ধন সম্পদ পেয়ে যায়, আর ভালো নারী গাড়ি বাড়ি যদি পেয়ে যায়, তাহলে আখেরাত সম্পর্কে চিন্তা ভুলে যাচ্ছে আজকালকার লোকেরা। আজকালকার মানুষদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য এই ঘটনায় নসিহত রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছে, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া, এই আয়াতে যে সাবা শব্দটি উল্লেখ করা হয়েছে, এই সাবা শব্দটি দিয়ে নামকরণ হয়েছে এই সুরার, সুরায়ে সাবা, শুরুতে বলেছিলাম আয়াত নম্বর ১৫ এই সুরার। লাকাদ কানা লিসাবাইন, এই সাবা এলাকার জন্য বা সাবা সম্প্রদায়, ওই এলাকার লোকদেরকে সাবা বলা হতো। লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম, এই সাবার লোকদের জন্য, ফি মাসকানিহিম তাদের আবাস স্থানে, মাসকান মানে হচ্ছে বাসস্থান, আজকাল মাসকানও বলতে পারেন আর সাকানও বলতে পারেন, অ্যাকোমোডেশন কি আজকালকার আরবিতে সাকান বলছে, আপনি আরবি বাংলায় বলছেন যে বাসা, আমার বাসা, একজন আরবি বলে হাজার সাকান, তোমার এটা বাসা, সাকান, সাকান মানে বাসা, অ্যাকোমোডেশন যেটাকে বলছি। তো আল্লাহ এখানে মাসকান বা সাকান, সাকার আসকানো মানে অবস্থান করা, আর মাসকান মানে অবস্থান স্থল, বাসস্থান। সাবা জাতির জন্য ফি মাসকানিহিম তাদের বাসস্থানে আল্লাহ পাকের নিদর্শন রয়েছে, বড় আয়া, বড় নিদর্শন রয়েছে। বড় এই জন্য বললাম যে নাকেরা বললে তাজিম আর বড়র অর্থ পাওয়া যায়। আরবিতে বালাগাতের একটি অর্থ হচ্ছে যে কোন শব্দকে যদি নাকেরা অনির্দিষ্ট করে বলা হয় তাতে বড়র অর্থ পাওয়া যায়। যেমন আল্লাহ পাক কোরআনে সূরা বাকারায় বলছেন, ওয়ালা আব্দুন মুমিনুন খাইরুম মিন মুশরিক, মমিন দাস, এখানে মমিন দাস খায়রু মিন মুশরিকে, মুশরিক যে নাকিরা, এই সম্পর্কে তাফসীরকার বলছেন মুশরিক যদি কোন মহান ব্যক্তিও হয় না কেন, ধনাঢ্য ব্যক্তিও হয় না কেন, আর নেতা হোক না কেন, শাসক হোক না কেন, ওই শাসক বড় কোন মহান মুশরিক ব্যক্তির চাইতে মমিন একটা গোলাম চাকর ভালো। আল্লাহ বলছেন ওয়ালা আব্দুম মুমিনুন খায়রু মিন মুশরিকিন, মানে মুশরিকিন আযীমিন। সংক্ষেপ বলছেন জান্নাতানে আইয়ামিন ওয়া শামাল, তাদের এলাকার ডানে আর বামে দুটো বাগান আল্লাহ সৃষ্টি করেছে, বাগান আর বাগানে যত রকমের ফলমূল লাগে। আজকেও এই এলাকায় আম জন্মায় জিজান এলাকা, এই জিজান এলাকা এটা ইয়ামানেরই একটা ওই দিকটাকে ইয়ামান বলা হইতো, প্রাচীন যুগে কাবা থেকে দক্ষিণ থেকে যতগুলি এলাকা সবগুলিকে ইয়ামান বলা হইতো, বৃহৎ ইয়ামান। তো আর এই দিক সবুজ হয়ে আছে, আমি কয়েকবার জিজানে গেছি সবুজ, এমনকি ইয়ামানের বর্ডার একবার বর্ডার পর্যন্ত শেষ পর্যন্ত গেছি, ইয়ামানের এলাকা, ইয়ামানের ঘর বাড়ি, আমাদের দেশের মতো খড় বাড়ি রয়েছে, খড়ের বাড়ি সব দেখা যাচ্ছে। জান্নাতান আল্লাহ পাক বলছেন যে দুটো বাগান আমি সৃষ্টি করেছি, আইয়ামিনী অসীমার ডানে আর বামে, বাড়ির চারিদিকে যদি বাগান আর বাগান, আমাদের মালদহ মুর্শিদাবাদ আর রাজশাহী চাপা এসব এলাকা যদি ঘুরেন, বাড়ি ঘর আর চারিদিকে, এমনকি বাড়ির উপরেও আম বাগান, বাড়িতে বসে বসে অনেকে আম খেতে পায়, বাড়ির বাইরে না গেলেও যখন ঝড় বাতাস হয় বাড়িতে আম পড়ে। আল্লাহ পাকের নিয়ামত শুকরিয়া আদায় করা উচিত, কিন্তু হারাম ব্যবসা করে। আমাদের দেশের আমের ব্যবসায়ীরা 99 জন হারাম ব্যবসা করে, পাতায় আম কিনে, হ্যাঁ মুকুল কিনে, হ্যাঁ এসব হারাম, হারাম ব্যবসা। যতক্ষণ পর্যন্ত আম বেচার মতো যোগ্য না হয়েছে ততক্ষণ পর্যন্ত এই ব্যবসা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইয়ি সামারি, ফল বিক্রি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হাত্তা ইয়াবদুয়া সালাহু, যতক্ষণ পর্যন্ত তার যোগ্যতা স্পষ্ট না হবে। খাওয়ার যোগ্য হয়েছে যেরকমই খাওয়ার, চাটনি করে কমপক্ষে খাওয়া যাবে, এতটুকু যোগ্যতা লাগবে, না হলে বিক্রি করা যায় না। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাদেরকে বাগান দিয়েছিলেন, বহু রকমের ফলমূলের বাগান, আঙ্গুর খেজুর আর এই রকমের যত রকমের বাগান হইতে পারে। কুলু, আল্লাহ পাক আদেশ করলেন তাদের, কুলু মির রিজকি রব্বিকুম, তোমাদের রবের আল্লাহ পাকের দেওয়া রিজিক তোমরা খেতে থাকো, ভক্ষণ করো, আর কি করো, ওয়াশকুরুল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আল্লাহ যা দিয়েছেন তা খেয়ে দিয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, আল্লাহ পাকের এই রিজিক খেয়ে যদি শিরক বিদাত না করেন, ওরস মাদার কবরে গিয়ে শির কুফরি না করেন, বরং একমাত্র আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে চান, আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। কুলু মির রিজকি রব্বিকুম, তোমাদের রবের রিজিক তোমরা খাও, আহার করো, ওয়াশকুরুল্লাহ, আর তার শুকরিয়া জ্ঞাপন করো। বালদাতুন তাইয়িবাতুন, খুব সুন্দর শহর, খুব সুন্দর দেশ, বালদাতুন তাইয়িবাতুন, তাইয়িবা মানে পাক পবিত্র সুন্দর ভালো, ভালো দেশ, সুখের দেশ, ও রব্বুন গাফুর, আর উপরে আল্লাহ পাক রব্বুল যিনি রব প্রতিপালক তিনি মার্জনাকারী। ভালো দেশ তোমাদেরকে দিয়েছি, এ দেশ গঠন করো, আর দেশে তোমরা ভালো কাজ করো, আল্লাহ পাকের এই জমিনে ইবাদত বন্দেগি করো, খেয়ে দে, আল্লাহ পাক তোমাদের অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি সাগিরা গুনাহ হইলে রব্বুন গাফুর তো আছেনই মাফ করবেন। কত সুন্দর কথা আল্লাহ বলেছেন, খাও দাও শুকরিয়া আদায় করো, আর শুকরিয়া আদায় করতে গিয়ে ফরজ অজেবে ঘাটতি করিও না, আর হারাম নাজায়েজ কাজ কাবিরা করিও না, আর ইচ্ছা করে সাগিরাতে লেগে থাকিও না, অনিচ্ছাকৃত ভুলভ্রান্তি হইলে রব্বুন গাফুর তো আছেনই, রব তো মার্জনাকারী ক্ষমাকারী তো আছেনই আল্লাহ পাক। কত বড় আল্লাহ পাক আশ্বাস দিয়েছেন যদি আল্লাহ পাকের দিনের উপর কায়েম থাকেন তাহলে, কিন্তু তারা করেছিল কি, ফাআরাজু, তারা আল্লাহ বিমুখ হয়ে গিয়েছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল। এরাজ মানে হচ্ছে বাবে ফাল থেকে আরাজা, এরাজ মানে হচ্ছে মুখ ফিরিয়ে নাও, আল্লাহর দিনের দিকে মুখ না, আল্লাহর ইবাদতের দিকে মুখ না, আজান হইলে মসজিদের দিকে না, বাসার দিকে, এটা হচ্ছে এরাজ, মুখ ফিরিয়ে দেওয়া, আল্লাহর দিন শিখার দিকে না, দুনিয়া শিখবে শুধু, দিন শিখবে না, মৌলিক দিনের বিষয় কিছুই জানল না, ছেলে মেয়েকে শিখালো না, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, নামাজ পড়তে জানে না, বিএমএ পাশ করেছে আর নামাজ কোথা থেকে শুরু হয়, কোনখানে শেষ হয়, কোনখানে কি পড়া লাগে কিছুই শিখলো না, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, এরাজ এটা। ইমান ভঙ্গকারী বিষয়ের একটি হচ্ছে আল্লাহর দিন থেকে একেবারে মুখ ফিরিয়ে নেওয়া, লায়াত আল্লামহু ওয়ালা ইয়ামাল বিহি, না শিখলো না আমল করলো, কোনদিন চিন্তা করলো না যে আল্লাহ কেন সৃষ্টি করেছে, কোনদিন এই চিন্তা করলো না যে কোথায় আমাকে যেটা মরতে হবে, মরার পরে আমার কি হবে, কোনখানে আমি যাব, জান্নাত না জাহান্নাম, কোনদিন চিন্তা করলো না, পঞ্চাশ ষাট বছরের জীবন চলে গেল। এটা হচ্ছে এরাজ, বিমুখতার জীবন, মুখ ফিরিয়ে নেওয়ার জীবন। এইরকম যারা মুসলিম, নিজেকে মুসলিম মনে করবেন না, মুসলিম হন আল্লাহর রাস্তায়। ইসলাম ভঙ্গকারী যে বক্তব্য রয়েছে ভালো করে শুনবেন, তাতে একটি বিষয় হচ্ছে ইসলামের উজু টুটে যায়। যেমন উজু টুটা, উজু নষ্ট হয় আমাদের দেশের সাধারণ লোকেরা জানে যে কি কি কারণে উজু নষ্ট হয়, কিন্তু ইমান নষ্ট হওয়ার কথা আমাদের দেশের লোকেরা জানেও না, মানেও না, বিশ্বাসও করে না। জন্মসূত্রে মুসলিম, আবার চামড়া কেটেছি, আবার ইসলাম যাবে কোথায়? হ্যাঁ, হিন্দুর চামড়া আছে, আমার চামড়া নাই, এটা ভাবে মানুষ না। এর নাম আসলে ইসলাম নাই, ইসলাম হচ্ছে বিশ্বাসের নাম, স্বীকার করার নাম, আমল করার নাম, এর নাম হচ্ছে ইসলাম। এই তিনটা কাজ হইতে হবে, যা আল্লাহ যা বিশ্বাস করতে বলেছেন তার রাসূল বাজ বিশ্বাস করতে হবে, আল্লাহ যা বলতে বলেছেন বলতে হবে, স্বীকার করতে হবে স্বীকার করতে হবে তার রাসূল যা বলেছেন, আর যা করতে বলেছেন ফরজ ওয়াজিব করতে হবে, হারাম নাজায়েজ থেকে বাঁচতে হবে, তাহলে মুসলিম হতে পারবেন। ফাআরাযু, তারা মুখ ফিরিয়ে নিয়েছিল, ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম, তখন আমি তাদের জন্য পাঠিয়েছিলাম, আল্লাহ বলছেন প্রেরণ করেছিলাম, সাইলাল আরিম, বাঁধ ভাগা বন্যা, সাইল মানে বন্যা, আর আরিম বাঁধকে বলা হয় দাঁত, এমন বাঁধ তারা বেঁধেছিল, যে বাগানগুলি ছিল, বাগানগুলির হেফাজতের জন্য, যাতে করে এই লোহিত সাগর থেকে, নদী নালা থেকে, বা বৃষ্টির পানি এসে, বৃষ্টির পানির ঢল এসে দুই পাহাড়ের মাঝখান দিয়ে এসে এই বাগানগুলিকে সর্বনাশ না করে দেয়, তারা বাঁধ, মজবুত বাঁধ বেঁধেছিল। এই যে বাঁধ ছিল ইয়ামান দেশে, সাবা দেশে বাঁধ ছিল, মজবুত বাঁধ, বাগানগুলি বাঁচাবার জন্য, এলাকার বসবাস যে ছিল, এলাকার যে জনবস্তি ছিল, শহর ছিল, এগুলোকে রক্ষা করার জন্য আল্লাহ পাকে এমন মারাত্মক বন্যা পাঠালেন, সাইলাল আরিম, আল্লাহ বলেছেন বাঁধ ভাঙা বন্যা, যেমন তেমন বন্যা না, অনেক বন্যা আসে মাঠে ঘাটে থেকে চলে যায়, একটু উঠানে আসে তারপরও বেশি ক্ষয়ক্ষতি হয় না, চলে যায়, আর ফসলের কিছু ক্ষয়ক্ষতি হলে চলে গেল না, ওইরকম বন্যা, এমন বন্যা আল্লাহ পাক পাঠালেন, বলছেন ফারসালনা আলাইহি সাইলাল আরিম, বাঁধ ভাঙা বড় বন্যা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, কথা বলছেন, ওয়াবদ্দালনাহুম, এই বন্যা তো হইল কি, বাগানগুলি সব ধ্বংস হয়ে গেল, ভালো ভালো বাগান যে ছিল, বিভিন্ন রকম ফলের বাগান, যত রকমের ফল আজকে আরবের মার্কেটে দেখছেন, দুনিয়ায় কোথাও দেখতে পাবেন না। যারা ফলের মার্কেটে কাজ করে, আমাদের এক ভাই বলছেন আমি গুনতে পারবো না, নতুন আমাদের এক ভাই আসেন বলছেন যে আমি বিক্রি করে আমি বলতে পারবো যে কত রকমের ফল এখানে পাওয়া যায়। তো আল্লাহ পাক এইরকম নিয়ামত ইয়ামানে কোনো কালে দিয়েছিলেন, আর সেই ইয়ামান আজকে দুনিয়ার সবচেয়ে গরিব রাষ্ট্রগুলির একটি গরিব রাষ্ট্র। আজকেও খবর আছে আপনাদের কাছে, দুনিয়ার গরিব যেসব রাষ্ট্র খুব গরিব, তার মধ্যে একটি হচ্ছে ইয়ামান। কেন? অথচ সেখানকার সিংহভাগ জাতিতে মুসলমান, জাতিতে মুসলমান, আকীদা আমলে অধিকাংশই না, ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে, আল্লাহ পাকের আযাব গজব যুগে যুগে এই কারণে আসে। মানুষের সংশোধনের জন্য এই কোরআনে কারিমে আর এই আয়াতগুলিতে পাথেয় রয়েছে, এখান থেকে উপদেশ নেবেন। যে কোনো জাতি যদি আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাক থেকে বিমুখ হয়, মসজিদ থেকে বিমুখ হয়, সহি আকীদা থেকে বিমুখ হয়, ইসলাম শিক্ষা থেকে, ইসলামের শিক্ষার প্রচার প্রসার থেকে, ইসলামের দাওয়াত থেকে উল্টো দিকে যায়, আল্লাহ পাকের আযাব আসে। পক্ষান্তরে যদি আল্লাহ পাকের দিনের খেদমত করে, তা আল্লাহ পাক দুনিয়ার খেদমত পাঠিয়ে দেবেন, দুনিয়ার খাদেম আল্লাহ পাক দুনিয়াতে তৈরি করে রেখেছে আমাদের খেদমত করার জন্য, দুনিয়াতে আল্লাহ পাকের রিজিক তৈরি হয়ে আছে, পাঠিয়ে দেবেন আল্লাহ পাকের বলায়। তো আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াবদ্দালনা হবে জান্নাতাইহিম, তাদের যে দুই বাগান ছিল, দুই বাগানের বিনিময়ে আমি পরিবর্তন করে দিলাম, এই দুই বাগান আর দেব না, ধ্বংস করে দিলাম ভালো বাগান। কি বাগান দিলাম? জান্নাত, আরো আরেক দুই বাগান দিলাম, জান্নাতাইনি, আরেক দুই বাগান দিলাম। আর দুই বাগান কেমন ছিল? জাওয়াতাই ওকলিন খামতিন, সেই বাগানে কি ছিল? বিষাদ ফলের গাছ ছিল, এমন খামত মানে হচ্ছে, জাওয়াতাই মানে বিশিষ্ট, আর আকল মানে স্বাদ, এই জন্য আকালে আকল মানে খাওয়া, খেলে তো মানে স্বাদ পায়, আর খামতিন মানে হচ্ছে টক, তিতা, তিক্তু, যেটাকে বিষাদ বললাম, যাতে করে যেগুলি স্বাদ ভালো নয়, এক কথায় যত রকমের খারাপ স্বাদ হইতে পারে। এই রকমের গাছ আল্লাহ জন্মে, এমন বাগান বন্যার পরে এলাকা যখন শুকাইল, আগের বাগান সব শেষ, ভালো যে বাগানগুলি ছিল ফলমূলের, আর এমন এমন গাছ পয়দা হলো, তাতে থেকে যে ফলগুলি হয় বিষাদ, কোনটা তিতা, কোনটা আর স্বাদ খুব খারাপ, একটিও ভালো না, খাওয়ার মতো না। যাওয়াতাই ও কলিন খামতিন ও আসলিন, আর কিছু ঝাউ গাছ জন্মাইল। ঝাউ গাছ কোন কাজে লাগবে? হ্যাঁ, ঝাউ গাছ আসল মানে হচ্ছে ঝাউ গাছ, ঝাউ গাছ বুঝেন, নদীর আশেপাশে যারা বসবাস করে নদীর চরে ঝাউ গাছ হয়। ঝাউ গাছ জন্মাইল, ওয়াশাই ইমিন সিদরিন কালিল, আর অল্প কিছু কুল গাছ জন্মাইল, বরই গাছ, সিদর মানে হচ্ছে বরই বা কুল, অল্প কিছু। এই বরইটা কোন কাজে লাগতো সামান্য, আর তাও অল্প গাছ, অল্প কিছু বরই গাছ, কুল গাছ, আর বাকিগুলি সব বিষাদ খারাপ, আর না হয় ঝাউ গাছের বন, ব্যাস আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নিলেন। কেন? আল্লাহ নিজেই বলছেন, যাহালিকা জাযাইনাহুম বিমা কাফারু, এই যে তাদেরকে বদলা দিলাম বিমা কাফারু, তাদের না শুকরির কারণে। কাফার দুই রকমের অর্থ হয়, একটা হচ্ছে কুফরান, কাফার একফর কুফরানান মানে অকৃতজ্ঞ হওয়া, না শুকরি করা, আর কাফার একফর কুফরান মানে অস্বীকার করা, কুফরি করা। আর নাশুকরিতে কুফরির অর্থ আছে, কেমন? অস্বীকারের অর্থ আছে। যেই ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, সেই ব্যক্তি আল্লাহ পাকের নিয়ামতকে যেন অস্বীকার করে, আল্লাহ তুমি দাওনি, এটা তো আমার বাপ দিয়েছে, আমার বাপ আমার জন্য জমি জায়গা রেখে গেছে, আমার বাপ আমার বাপ আমার জন্য ব্যাংক ব্যালেন্স রেখে গেছে, আমার বাবা মা আমার জন্য এই টাকা পয়সা রেখে গেছে, আল্লাহ পাকের দান, আল্লাহ দিয়েছেন, সুতরাং তার হক আদায় করতে হবে, এই কথা তার চিন্তায় আসে না। তাহলে একটা অস্বীকারের দিক পাওয়া যাচ্ছে না, না শুকরিতে। কাফারা একফরু কুফরানান মানে না শুকরি করা, অকৃতজ্ঞ হওয়া, আর কাফারা একফরু কুফরান মানে হচ্ছে অস্বীকার করা, অমান্য করা। লালেখা যা যায় না হম, এই বদলা তাদেরকে দিয়েছিলাম প্রতিদান, কেন? বেমা কাফারু, তাদের কুফরির কারণে বা তাদের অকৃতজ্ঞ হওয়ার কারণে। ওয়াহাল নোজাজি ইল্লাল কাফুর, আর এই রকমের শাস্তির বদলা আমি, আজাবের বদলা কাকে দিই? দিই না। আল্লাহ বলছে হাল নোজাজি, হাল মানে না এখানে, কারণ তারপর ইল্লা এসেছে। এর আগে অনেকবারই বলেছি যে ইল্লার আগে যদি হাল আসে, তো হাল মানে আর কি হয় না, যেটা প্রসিদ্ধ অর্থ। হালের প্রসিদ্ধ অর্থ কি? হাল মানে কি? হাল তাজহাব মানে তুমি কি যাবে, হাল। কিন্তু এই হাল মানে এখানে কি এর অর্থে না, হাল মানে না। হাল নোজাজি, আমি বদলা দিই না, প্রতিদান দিই না। কাকে বদলা দিই শাস্তির আজাবের? ইল্লাল কাফুর, যারা না শুকর গুজার বা যারা কাফের, তাদেরকে আমি এই রকমের শাস্তির বদলা দিই। আল্লাহ পাক শাস্তি সহজে দেন না। একটা ভুল করলে যদি আল্লাহ শাস্তি দিতেন, দুটো ভুল করে, তিনটে ভুল করে, পাঁচটা ভুল করে যদি শাস্তি দিতেন, তো আল্লাহ পাক আমাদের কাউকে ছাড়তেন না। এর আগে গত সুরা কি সুরা ছিল মনে আছে? হ্যাঁ, ফাতের সুরা, ফাতের এর শেষ দিকে একটি আয়াতের তাফসীর মনে আছে, ওয়ালা ইউয়াখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা, মানুষের পাপের কারণে মানুষকে যদি আল্লাহ ধরতেন, পাকড়াও করতেন, এক একটা পাপে, দুটো পাপে, পাঁচটা পাপে যদি আল্লাহ ধরে নিতেন, মা তারাই কালিহা মিন দাব্বা, তাহলে একটি প্রাণীকে দুনিয়াতে আল্লাহ রাখতেন না, মানুষ তো দূরের কথা, কোন প্রাণীকে আল্লাহ রাখতেন না, সবকে ধ্বংস করে দিতেন। পাঁচ দিন সাত দিন নামাজের শুধু জামাত ছাড়া নয়, ফজর ছাড়া নয়, বরং নামাজই পড়েন না, তারপরে আল্লাহ খেতে দিচ্ছে, আমার চেয়ে বেশি আল্লাহ খেতে দিচ্ছে, কত আল্লাহ পাক ধৈর্যশীল। তাহলে শিরকুফরি, আল্লাহর ইবাদত না, আল্লাহকে সিজদা না করে কবর মাজারে সিজদা করছে, কবর মাজারকে তেনা বাঁধার মনে করছে মাজার থেকে ছেলে মেয়ে পাব, তারপরে আল্লাহ পাক খেতে দিচ্ছেন। মা তারা কালিহিমিন্দা, আল্লাহ যদি ধরতেন তাহলে একটিকে রাখতেন না, সবকে ধ্বংস করে দিতেন। কিন্তু আল্লাহ পাক অবসর দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না, ধরবেন একদিন। وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرًا, আর এরা ছিল ব্যবসায়ী, এমন দেশের লোকেরা প্রাচীন যুগ থেকে কিন্তু ব্যবসায়ী ছিল। আপনারা জানেন যে ভারতে ইসলাম পৌঁছেছে কয়েকটি রাস্তা দিয়ে, তার মধ্যে একটি রাস্তা হচ্ছে আরব ব্যবসায়ীরা, আরব বণিকরা এমন দেশ থেকে ভারতের সাথে সম্পর্ক রাখত, মালাবর যেত, অর্থাৎ কেরালা এলাকায় যেত, তারপরে আপনার হায়দ্রাবাদ যেত, মাদ্রাজ এলাকা যেগুলো সমুদ্রের তীরে, চিটাগাং এলাকা, তারপরে বরগুনা যেত, বরগুনা, অনেকের মতে বরগুনা আসলে আরবি শব্দ ছিল বাহরুল গেনা, বরগুনা আসলে ছিল বাহার হয়ে গেল, কিন্তু আমরা বাঙালিরা আরবি শব্দকে বিকৃত করতে পারি, তাই না? বাহারকে বোর করে দিয়েছি আর গেনাকে গোনা করে দিয়েছি, অনেক শব্দ আরবি আমরা ই করি। আয়াতুল কুরসি, আমাদের সব অনেক বক্তা বলছে আয়তাল কুরসি, বিকৃত নাই? সাধারণ লোক তো বলছে বলছে আয়তাল কুরসি, আয়তাল কুরসি, অনেক বক্তারা বলছে আয়তাল কুরসি পড়ে, আয়তাল কুরসি আবার কি জিনিস, আয়াতুল কুরসি, ঠিক না? তাহলে এইরকম বাঙালি জাতির আরবি বিকৃত করা হবে, কারণ আরবি শুদ্ধ উচ্চারণ করতে পারি না অনেকে, যার ফলে বাবা নিচ্ছাকৃত হোক অথবা দেখা দেখি হোক আগের লোকেরা বিকৃত করছে, আমি ওই রকমই ভুল বলাই শুরু করলাম। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে আরো নিয়ামত দিচ্ছিলাম, শুধু বাগানের নিয়ামত না, আরো নিয়ামত এই আল্লাহ দিয়েছিলেন যে তারা ব্যবসায়ী ছিল ইয়ামান দেশ থেকে এই আরবের সৌদি আরবের পশ্চিম, যে এখনকার নাম সৌদি আরব, তখন তার সৌদি আরব ছিল না, জাজিরা, হেজাজ, মক্কা মদিনার এলাকাকে হেজাজ বলা হইত। লোহিত সাগরের কিনারা কিনারা ইয়ামান দেশ থেকে সফর করে তারা শাম দেশে, প্যালেস্টাইন, দামেস্ক ওইদিকে যেত, রোম, দূর দূর ব্যবসা করার জন্য যেত। ব্যবসায়ী সফরে মানুষ মাল সামান নিয়ে যায়, তাই না? মাল সামান নিয়ে গেলে এক তো মাল সামানের হেফাজতে নিরাপত্তার প্রয়োজন, রাস্তায় ডাকাতি হতে পারে, ছিনতাই হতে পারে, তারপরে মেরে দিতে পারে, জানও গেল মালও গেল, সব যেতে পারে, তাই না? আল্লাহ পাক এই নিরাপত্তা দান করার জন্য একেবারে ইয়ামান থেকে শুরু করে শাম দেশ পর্যন্ত এত বিশাল বিস্তর এলাকা, এই এলাকায় জনবস্তি কায়েম করে দিয়েছিলেন। আর খুব ঘন ঘন জনবস্তি, ঘন ঘন জনবস্তি থাকলে চোর ডাকাতেরা কিন্তু চান্স পায় না, এলাকার লোকে এর ভয় আছে, ধরে নেবে, ধরে নেবে। এরকম অনেক সময় হয়ে থাকে, চোর পালাবার চেষ্টা করে কিন্তু আরেক গ্রামের লোক ঘেরে নিল, এক গ্রাম থেকে ডাকাতি করে পালাবার চেষ্টা, আরেক গ্রামের লোক ঘেরে নিল, তাই না? তো ঘন জনবস্তি থাকাতে নিরাপত্তার ক্ষেত্রে ফায়দা আছে যদি এলাকার লোকেরা ভালো মানুষ হয়। আর চোর চোর আবার মামাতো ভাই, চোর যদি চোরের সাঁত দেয়, ডাকাত ডাকাতে সাঁত দেয়, তাহলে তো মুশকিল। এই ছিল ঘন ঘন জনবস্তি, এতে একটা ফায়দা ছিল, নিরাপত্তার ফায়দা ছিল। আর একটা ফায়দা ছিল যে ঘন ঘন জনবস্তি হলে খাদ্যের অভাব হবে না, দু চার দশ কিলোমিটার গেল, বিশ কিলোমিটার, পঞ্চাশ কিলোমিটার গেল, তারপরে আবার ওখানে জনবস্তি আছে, ওখানে খাবার পাওয়া গেল, পানি শেষ হয়ে গেছে, আবার পানিও পাওয়া গেল, কারণ মানুষ বাস করে তো পানি পাওয়া যাবে। তো খাদ্যেরও আল্লাহ পানাহারেরও ব্যবস্থা দিয়েছিলেন তাদের সফরের পথে, ভ্রমণের পথে, আর তাদেরকে নিরাপত্তাও দান করে, এই আল্লাহ পাকের কত বড় নিয়ামত, আল্লাহ পাকের বড় নিয়ামত ছিল। আজকে আমরা এখানে বিদেশে প্রবাসে এসে যদি আমরা নিরাপত্তা না পেতাম আর ভালো রিজিক না পেতাম, তো কেউ থাকতাম না, থাকতে পারতাম, থাকতে পারতাম না। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। তো আল্লাহ পাক বলছেন যে ওয়াজআলনা বাইনাহু বাইনাল কোরআন আল্লাতী বারাকনা ফিহা কোরআন যাহিরা, আর আমি করে দিয়েছিলাম তাদের মাঝে, মানে সাবাবাসী ইয়ামানের মাঝে, ইয়ামানওয়ালাদের মাঝে, ওয়া বাইনাল কোরআন, আর ওই সব জনপদের মাঝে, আল্লাতী বারাকনা ফিহা, যেসব জনপদে, যেসব এলাকায় আমি কি করেছিলাম, বরকত দিয়েছিলাম। কোন এলাকায় আল্লাহ পাক বরকত দেওয়ার কথা কোরআনে ঘোষণা করেছেন? সামদেশ, ফিলিস্তিন, প্যালেস্টাইন, যেখানে বাইতুল মুকাদ্দাস আছে, যেখানে বহু আম্বিয়া রসুলগণ এসেছেন, জাকারিয়া, ইয়াহিয়া, মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালামও হিজরত করে শাম দেশে গিয়েছিলেন, বহু আম্বিয়া রসুলগণ এসেছেন। বনি ইসরায়েলের অধিকাংশ আম্বিয়া কেরামদের ভূমি হচ্ছে শাম দেশ, বৃহৎ শাম দেশের মধ্যে প্যালেস্টাইন, তারপরে আপনার দামেস্ক থেকে শুরু করে দূর দূরান্ত পর্যন্ত এইসব এলাকা। তো যাই হোক, আল্লাহ বলছেন যে তাদের মাঝে, মানে ইয়ামানের মাঝে, আর যেই সব জনপদের মাঝে আমি বরকত দিয়েছিলাম, সেসবের মাঝখানে কি করে দিয়েছিলাম, স্থাপিত করেছিলাম কোরআন জাহিরা, স্পষ্ট জনপদ সমূহ, অনেকগুলি গ্রাম, কারিয়াতুন মানে একটি গ্রাম বা একটি শহর, আর কোরআন মানে অনেক শহর, অনেক জনপদ, অনেক বস্তি। তো অনেক গ্রাম শহর আমি স্থাপিত করেছিলাম, এতে নিরাপত্তা পেল। ওয়াকাদ্দারনা ফিহা সাইরা, আর তাতে আমি এই যে জনপদগুলি কায়েম করেছিলাম, ধীরে ধীরে মানুষের অন্তরে যদি এইসব খেয়াল না হয়, এইসব এলাকায় বাস করি, এইসব এলাকায় বাস করি, তাহলে জনপদ হবে না। হ্যাঁ, আজকাল মানুষ দাম্মাম থেকে টান দিচ্ছে কোন দিকে, এইদিকে টান দিচ্ছে, রিয়াজের দিকে টান দিচ্ছে, জনপদ বাড়ছে, কোন দিকে বাড়ছে, শহরের, রিয়াজের দিকে টান দিচ্ছে। তো মানুষের অন্তরে এটা আসলে না, এদিকে বাড়ি, এদিকে এয়ারপোর্ট আছে, এদিকে রিয়াজ শহর আছে, এদিকে রাজধানী আছে, এদিকে বাড়ি। আল্লাহ যদি অন্যদিকে ফিরিয়ে দিতেন যে না রে ভাই, এদিকে না, ওইদিকে টান দি, জুবাইলের দিকে টান দি, না টান দিচ্ছে না। আল্লাহ পাক বলছেন যে এইভাবে স্থাপিত করেছিলাম মানুষকে, দিয়ে আল্লাহ পাক স্থাপিত করেছেন। ওয়াকাদ্দারনা ফিহা সাইরা, আর তাতে তাদের সফর মঞ্জিল আমি সুপরিমিত করেছিলাম, তার মানে এত ওই জনবস্তিগুলির মাঝে তারতম্য ছিল না, যে ধরে একটা গ্রাম একটা শহর আছে আর মধ্যখানে 200-400 কিলোমিটার নাই, আবার তারপরে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার ঘন ঘন জনবসতি, এইরকম না, বরং দশ কিলোমিটার দশ মাইল পাঁচ মাইল বিশ মাইল গেলে একটা করে গ্রাম শহর, দশ মাইল পাঁচ মাইল গেলে একটা করে গ্রাম শহর, দশ মাইল পাঁচ মাইল গেলে একটা করে গ্রাম শহর। সুবিধা এতে কত, নিরাপত্তার ক্ষেত্রেও সুবিধা, আর পানাহার পাওয়ার ক্ষেত্রে, খাদ্যের বস্তু আর পানীয় বস্তু পাওয়ার ক্ষেত্রেও সুবিধা। আল্লাহ বলছেন এইসব করে দিয়েছিলাম, আর তাদেরকে বলে সিরুফিহা লাইয়ালিয়া ওয়া ইয়ামান আমিনিন, এতে তোমরা ভ্রমণ করতে থাকো, সফর করতে থাকো, রাত দিন, রাতে সফর করা ইচ্ছায় রাতে সফর করো, দিনে সফর করা ইচ্ছায় দিনে সফর করো, আমেনি নিরাপদ ভাবে, কোন চিন্তা নেই তোমাদের, কোন ভয় নেই, চোর ডাকাত বলে ভয় নেই, আর খেতে পাবো কি মরে যাবো জানি না, আগাম সামনে গিয়ে খাবার পাবো কি পাবো না, পানি পাবো কি পাবো, ওই সব চিন্তা নেই, আমেনি নিরাপত্তা। তাহলে সব দিক থেকে নিরাপদ ভাবে তোমরা সফর করো, লায়ালিয়া ওয়াইয়ামান, সৌদি আরবে ইসলামী আইনের বাস্তবায়নের কারণে এই নিরাপত্তা আছে না নেই। রাত্রি বারোটাতে মক্কা বেরিয়ে চলে যাচ্ছেন, রাত্রি দুটোর সময় বাড়ি থেকে বেরিয়ে গেলেন আর মদিনা বেরিয়ে চলে যাচ্ছেন, পারবেন দেশে না, এয়ারপোর্ট থেকে বেরিয়ে রাত সাতটা আটটার সময় মাগরে ভেঙে গেছে, চিন্তা করছেন একাই তো যেতে পারবো না, বাড়ি থেকে তো কেউ আসলো না, কোথায় যাবো, পরেশান হয়ে যাচ্ছেন। তারপরে পার্থক্য নজরে আসে না অনেকের, যারা বাঁকা দেখে, একটা চোখ কানা করে দেখে, তো এই দিক দেখে ওই দিক দেখে না, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আর হক কথা বলে না, বাতিল কথাবার্তা বলে। কিন্তু এরা না শুকরি করল, একটি আয়াত আর কড়ি, কারণ এর গাঢ় সম্পর্কের সাথে আছে, ফাকালু, তখন এরা আল্লাহ পাকে না শুকরি করল, আল্লাহ পাকে এত বড় নিয়ামত, ব্যবসা, ব্যবসায়ী পথ নিরাপদ, এদিকে আল্লাহ পাক ভালো ভালো বাগান দিয়েছেন, অভাব বাড়িতে অভাব নেই, কিন্তু এরা কি করল, এই যে দোয়া করেছিল এই দোয়াটা তাদের মনের দোয়া, মানে তাদের কর্মগত দোয়া ছিল, মানে তাদের স্বভাব খারাপ হয়ে গেল, একটা তাফসীর। আর একদল বলছেন না, একই রকম খেয়ে খেয়ে একই রকম সুখের জীবন আর ভালো লাগলো না, এটা মানুষের কিন্তু একটা খারাপ স্বভাব আছে, একই জায়গায় যদি ভালো বেতনে চাকরি করেন ভালো লাগছে না, দামে থেকে বিশ বছর হয়ে গেল আর ভালো লাগে না, ভালো ভালো চাকরি ছেড়ে আমাদের কিছু দিনই ভাইরা ছেড়ে দেশে চলে গেল, এখন পেরেশান আছে, এটা মানুষের স্বভাব, এই স্বভাব কখনো ধরবেন না। আল্লাহ পাক ভালো রিজিক লাগিয়ে রাখলে যথাসাধ্য সেই রিজিককে কন্টিনিউ করার চেষ্টা করবেন, আর না হলে তার উত্তম বিকল্প তার কাছাকাছি যদি প্রান্ত, ভালো কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু আবার ওখানে গিয়ে যখন একটু কষ্ট হয় তখন হাই আফসুস কেন করা শুরু করেন, হাই আফসুস করবেন না, চলে এসেছি সিদ্ধান্ত নিয়েছি, ইস্তেখারা করেছি আল্লাহর কাছে, দোয়া করেছি, এসেছি কষ্ট হয়েছে, সবর করতে হবে, আবার ফেরার চেষ্টা না। এরা করেছিল কি, হয় জবানে দোয়া করেছিল একই জিনিস ভালো লাগে না, এত ফলমূল খেয়ে আর ভালো লাগে না, আর এই রকম ভালো লাগে না, তখন উল্টো দোয়া করা শুরু করল, এটা হয়তো জবানে দোয়া করেছিল যে আর এরকম না, একটু অন্যরকম ভিন্ন জীবনযাপন চায়, আর না হলে তাদের অপকর্মের কারণে, পাপের কারণে যেন তাদের, যেটাকে বলা হয় জবানে হাল, তাদের অবস্থা যেন এইরকম আর চাইনি, যে এরকম থাকতে চাই না, মানে আল্লাহর অবাধ্য হইল, তখন আল্লাহ পাকের আজাব আসলো। ফাকালু, তখন তারা দোয়া করেছিল, বলেছে রব্বানা হি আমাদের রব, বাইর বাইনা সারেনা, আমাদের সফরের দূরত্ব বাড়িয়ে দাও, এই যে দশ দশ কিলোমিটারে এই গ্রাম আর জনপদ, আর এখানে খেতে পাচ্ছি ওখানেও খেতে পাচ্ছি, আর সফরে নিরাপদ, এটা চাই না, আমাদের দূরত্ব বাড়িয়ে দাও, দুইশো তিনশো কিলোমিটার, কোনো মানুষ বাস করে না, যেমন সৌদি আরবে দেখছেন অনেক সময়, হ্যাঁ এখান থেকে বেরিয়ে গেলে রিয়াজের রাস্তা অথবা রিয়াজ থেকে আপনি তাইফের রাস্তা বেরিয়ে যান, দু তিনশো চারশো কিলোমিটার কিছুই নেই, আল কাসিম থেকে মদিনা দু তিনশো চারশো কিলোমিটার কিছু দিন, যখন নতুন রোডটা তৈরি হলো আর পাঁচশো কিলোমিটার একটা পেট্রোল পাম্প পর্যন্ত নেই, যারা ওই সময় গেছেন, হ্যাঁ কত কষ্টকর সফর, তাহলে কত কষ্টকর সফর, নামাজ পড়বে পানি পাওয়া যায়। এটা তো এরা দোয়া করলো যে আল্লাহ আমাদের সফরের দূরত্ব বাড়িয়ে দাও, ওয়া জালামু আনফুসাহুম, এরা নিজেদের উপর জুলুম করলো, পাপে লিপ্ত হয়ে গেল, শির করতে শুরু করলো, কুফরি করতে লাগলো, তার মধ্যে একটা ছিল সূর্য পূজা, এই সূর্য পূজা এদের জামানায় শুরু হয়ে এই সূর্য পূজা ছিল বিলকিসের জামানায়, বিলকিসের জামানা, কোনটা জামানা বিলকিসের, সুলাইমান আলাইহিসসালামের হাতে বিলকিস যে ইসলাম গ্রহণ করেছিলেন, এই বিলকিস, বিলকিসের জামানা সম্পর্কে হুদহুদ পাখি কি বলছে, যে এরা কি করে, সূর্যের পূজা করে, সূর্যের পূজা করে। কথা লম্বা করতে পারছি না কারণ সময় শেষ হতে যাচ্ছে, আয়াতটা শেষ করি। এরা বড় জুলুম করেছিল, শির কুফরি পাপ, আল্লাহ পাকের অবাধ্য হওয়া, গুনাহ করা, অন্যায় করা, মানুষের হক নষ্ট করা, বিভিন্ন রকম পাপে যখন জড়িয়ে পড়ল, ফাজা আল্লাহুম আহাদিস, তখন এদেরকে আমি কাহিনী বানিয়ে দিলাম, আল্লাহ কি বলছেন, এদেরকে কাহিনী বানিয়ে দিলেন, মানব জাতিকে ধ্বংস করে আল্লাহ পাক কাহিনী বানান। বুঝেন কাহিনী? আমরা ছোটকালে দেখতাম কিস্তা কাহিনী, রাত্রে বসে বসে দাদি কিস্তা শুন কাহিনী শুনে, তো নানি কাহিনী শুনবি, গল্প শুনবি, গল্প শুনবি, কাঁদছে বাচ্চা, আমন শুনতে শুরু হইলো। আমার ছোট বাচ্চারা কিছুদিন ওইরকম ধরেছিল, আর বেশি জিদ করেছে, বেশি বিরক্ত করেছে, এটা গল্প শোনাই। আর আমার শাশুড়ি মা এসেছিল, আমার আম্মা এসে গল্প শুনে তাহলে খুব খুশি, এটা গল্প শোনান, গল্প শোনান। তো এই এই জাতিকে ধ্বংস করে আল্লাহ কাহিনী বানিয়ে দিলেন। আচ্ছা, কাহিনী শুধু এই যে শুধু মহিলারা বয়ান করে না, যখন একটা বড় কোনো ঘটনা ঘটে যায় তখন যেখানে বসবেন সেখানে ওই আলোচনা, চায়ের দোকানে বসল ওই আলোচনা, হোটেলে বসলো ওই আলোচনা, হ্যাঁ রাস্তাতে চললেও দেখছেন ওই আলোচনা, অফিসে গেলেও দেখছেন ওই আলোচনা, আরে এরকম হয়েছে, ওই রকম হয়েছে, এরকম হয়েছে, ওই রকম হয়েছে, হয় না, হয় কি হয় না? জি, তো আল্লাহ পাক ধ্বংস করে তাদেরকে মানুষের কাহিনী বানিয়ে দিলেন, যেখানে সেখানে ওদের গল্প, যেখানে সেখানে ওদের গল্প, ধ্বংসের গল্প। মাজ্জাক নাহম কুল্লা মুবাজ্জাক, আর তাদেরকে আমি ছিন্ন ভিন্ন করে দিলাম, একইবারে ছিন্ন ভিন্ন করে দিলেন, একই জায়গায় কত আল্লাহ পাকের নিয়ামতে ছিল, সাবাবাসীকে আল্লাহ এমন ছিন্ন ভিন্ন করলেন, ইয়ামান দেশের কিছু লোকেরা মদিনা হিজরত করতে বাধ্য হলো, খেতে পায় না, দেশে থেকে আর খেতে পায় না, তখন কেউ মদিনা, মদিনা অনেকে হিজরত করে এসছে, অনেকে আরবের বিভিন্ন এলাকায়, অনেকে আরো কোথাও ভারত মহাদেশে, কেউ আজারবাইজান, উজবেকিস্তান, কোথায় কোথায় হিজরত করে, দুনিয়ার বিভিন্ন জায়গায় তারা একবার ছিন্ন ভিন্ন হয়ে গেল আল্লাহ পাকের আযাবে। ইন্না ফি যালিকা লায়াত, নিশ্চয় এসব ঘটনায় বহু শিক্ষার বিষয় রয়েছে, নিদর্শন রয়েছে। লেকুল্লে সাব্বারিন শুকুর, সবাই এই শিক্ষা নেই না, কে শিক্ষা নেই? প্রত্যেক ধৈর্য ধারণকারী ধৈর্যশীল মানুষ, শাকুর আর শুকুর গুজার মানুষ, আল্লাহ পাকে যে শুকরিয়া আদায় করবে সে ঘটনা থেকে শিক্ষা নিতে পারবে। যেই ব্যক্তি ধৈর্যশীল হবে, দিনের ওপর অটল হবে, পাপ থেকে ধৈর্য ধরে থাকবে, আর বালা মুসিবত ধৈর্য ধরবে, তাদের জন্য এতে বহু শিক্ষার বিষয় রয়েছে। ধৈর্য তিন প্রকার, এই জন্য তিন প্রকার ধৈর্যের দিকে ইঙ্গিত করে এখানে তাফসীর শেষ করছি। আগামী তাফসীর ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আল্লাহ পাক যদি হায়াত রাখেন, সুস্থ রাখেন, তো হবে। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাফসীর চলছিল সূরা সাবার, সূরা সাবার আয়াত নম্বর 20 থেকে আজকে তাফসীর শুরু হবে, যার সম্পর্ক আগের ঘটনার সাথে, যেটা হচ্ছে সাবা দেশ বা সাবা জাতি যে ইয়ামান দেশে বসবাস করত, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছিলেন, তারপরে তাদের পাপ কুফুরি এবং অন্যায়ের জন্য আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিলেন এবং তাদের নিরাপত্তা আল্লাহ পাক কেড়ে নিলেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিন্ন ভিন্ন করে দিলেন, এসব কথাগুলি এর আগে এসেছে তাফসীরে আয়াত নম্বর 19 পর্যন্ত। আল্লাহ বলছেন ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহ, তাদের সম্পর্কে এবং এছাড়াও অন্যান্য সমস্ত মানব জাতি সম্পর্কে ইবলিসের একটা ধারণা আছে বা অনুমান আছে যে এটা করব, টার্গেট ইজান্নাহু, ইবলিসের ধারণা বা ইবলিসের টার্গেটের কথা আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন। মানব জাতি সম্পর্কে, আদম সন্তান সম্পর্কে ইবলিস শয়তান, আর যে ইবলিস শয়তান, যে বুড়ো শয়তান বাবা আদম আলী সালামকে জান্নাত থেকে ছলনা করে বের করে দিয়েছিল আর তাতে সে সফল হয়েছিল, সে যখন অবাধ্য হল আল্লাহ পাক রব্বুল আলমিনের আর কাফের হইল, তখন আল্লাহ পাকের কাছে একটা ছাড় চেয়ে নিয়েছিল যে আল্লাহ আমাকে এই ক্ষমতা দাও যে আদমের কারণে যখন আমাকে জাহান্নামী হইতে হল, অভিশপ্ত হইতে হল, তা আদম সন্তান সবগুলিকে আমি যথাসাধ্য আমার আপ্রাণ চেষ্টা করব পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার। লাহতানে কান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, সূরায়ে বনী ইসরা আল্লাহ পাক বলেছেন ইবলিসের কথা, যে ইবলিস আল্লাহকে বলেছিল যে আদম আলী সালামের সন্তানদের সবগুলিকে, ইল্লা কালিলা, অল্প কিছু সংখ্যক ছাড়া সবগুলিকে আমি তাদের শেকড় থেকে, মূল থেকে উঠিয়ে নিয়ে জাহান্নামে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছাড় এই দিয়েছিলেন ইবলিসকে, ইবলিসকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে আর তাকে সেই আয়ু দেওয়া হয়েছে, আর তার সেনাবাহিনী মানব জাতিকে গুমরা করার জন্য, দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত করার জন্য লেগে আছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম, মোবাইলগুলো বন্ধ করে দেন, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহ, আর নিঃসন্দেহে ইবলিস তাদের সম্পর্কে, অর্থাৎ মানব জাতি সম্পর্কে, যে কোনো যুগের মানুষ সম্পর্কে, আর বিশেষ করে যে ঘটনা ঘটেছে সাবা সাবা জাতি বা ইয়েমান দেশের এই সাবা লোকেরা, এদের সম্পর্কে, কারণ এদের ঘটনা চলছিল, কিন্তু এখানে আলাইহিম মানে যে কোনো মানুষ সম্পর্কে, তাদের সম্পর্কে মানে মানব জাতি সম্পর্কে, মানব জাতি সম্পর্কে ইবলিস তার ধারণা, তার অনুমানকে সত্য প্রমাণ করেছিল। ইবলিস সবসময় তার টার্গেটে পাস, যে আমি অধিকাংশকে পথভ্রষ্ট করব, ইল্লা কালিলা যেসব বলেছে ওই অল্পই শুধু বাঁচতে পারবে, কারা বাঁচতে পারবে, আল্লাহ পাক তা বলছেন ফাত্তাবাউহু, সুতরাং মানব জাতি সকলেই তার অনুসরণ করে ফেলেছিল, ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, তবে মুমিনদের একটি ক্ষুদ্র দল, মুমিনদের একটি ছোট দল ছাড়া, তাহলে ইমানদার, আর ইমানদার যারা সত্যি ইমানের হেফাজত করেছে, আমলের হেফাজত করেছে, এই একটি ক্ষুদ্র দলই ইবলিসের এই চক্রান্ত থেকে, কুমন্ত্রণা থেকে রক্ষা পেয়েছে। তবে ইবলিস জবরদস্তি করেনি, শুধু কুমন্ত্রণা দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে, অসৎ পরামর্শ দিয়েছে, মনে খারাপ কাজের জন্য উৎসাহিত করেছে, প্রচারণা সৃষ্টি করেছে যে খারাপ কাজ করো, এগুলি করো, এটা তো ভালো, তো অসুবিধাটা কি, সুযোগ পাচ্ছে ছাড়বে কেন। এইভাবে বিভিন্ন ভঙ্গে যখন যেই ধরনের পাপ, সেই ধরনের পাপের ক্ষেত্রে ইবলিস ওইভাবে সলা পরামর্শ দিয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়ামা কানা লাহু আলাইহিম মিন সুলতান, মানব জাতির ওপর এই ইবলিসের কোন আধিপত্য ছিল না, যে আধিপত্য একেবারে এমন মজবুত হয়ে আছে যে আপনি নড়তেই পারবেন না ইবলিসের খপ্পর থেকে, আপনি ছাড় পাবেন না, চেষ্টা করলো না, এমন না, চেষ্টা করলে আপনি বাঁচতে পারবেন। আল্লাহ পাক যেন বলছেন যে মানব জাতির ওপর এই ইবলিসের কোন আধিপত্য ছিল না, ইল্লা লিনা আলাম, তবে আমি জানতে চেয়েছি, মানে প্রকাশ করতে চেয়েছি, আল্লাহ তো জানছেনই ভবিষ্যৎ অন্তর্যামী সবকিছুই জানছেন, কিন্তু আল্লাহ পাক এটা প্রকাশ করতে চেয়েছেন, মাইয়ুমিন বিল আখিরা, যে কোন মানুষ পরকালে বিশ্বাসী, মিম্মান হুয়া মিনহা ফিশাক, আর কোন লোকেরা এই পরকাল সম্পর্কে সন্দিহান। আল্লাহ পাক পার্থক্য করতে চান, এই জন্য আল্লাহ পাক মানুষের মধ্যে দুটো ভালো মন্দ শক্তি দিয়েছেন, আর খারাপ শক্তিটাকে প্রচিত করে এই ইবলিস শয়তান, আর মানুষকে বলা হয়েছে তোমার ভালো শক্তিকে বৃদ্ধি করার চেষ্টা করবে, যেসব কাজে ভালো শক্তি তোমার ফেরেশতাগত শক্তি শক্তিশালী হয় সেটার জন্য চেষ্টা করবে। রব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতিপালক প্রত্যেক বস্তুর উপর সুরক্ষাকারী, আল্লাহ পাক প্রত্যেক বস্তুর প্রত্যেক বিষয়ের সুরক্ষাকারী বা তত্ত্বাবধায়ক। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিকদের শিরক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন কুল, হে নবী বলে দাও, কুলিদুল্লাযিনা জামতুম মিন দুনিল্লাহ, হে নবী তুমি বলে দাও, উদুল্লাযিনা জামতুম, ডাকো তোমরা আহ্বান করো ওই সব দেবদেবীকে বা ওই সব পীর ফকিরকে, ওই সব কবর মাজারকে, আল্লাযিনা জামতুম মিন দুনিল্লাহ, যাদের সম্পর্কে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের ধারণা রয়েছে যে তারাও সিজদা পাওয়ার হক রাখে, তাদের কাছেও সাহায্য চাওয়া যেতে পারে, ইয়া গাউসুল আজম মাদাদ, ইয়া খাজা মাদাদ, হরে রাম হরে কৃষ্ণ ইত্যাদি করা যেতে পারে, তাদেরকেও ডাকলে তারা ডাকে সাড়া দেয়, তাদের সম্পর্কে যে তোমাদের ধারণা আছে, এদেরকে ডাকো দেখি তোমরা আহ্বান করো, লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, কিন্তু শুনে রাখো আসমান সমূহ এবং জমিনে অনপরিমাণ কোন কিছুর তারা মালিক নয়। সে জিলানি হোক আর চিশতি হোক, আর ইমাম আবু হানিফা হন বা শাফি মালিক আহমদী হোক, আর কি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হন না কেন, মুসা ঈসা নূহ হন না কেন, আর কারো দেবদেবী হোক না কেন, আর মহাপুরুষ হোক না কেন, আল্লাহ বলছে লা ইয়ামলিকুনা মিসকালা যাররাহ, একটা অনপরিমাণ কোন কিছুর মালিক তারা নয়, ফিস সামাওয়াতি আসমানেরও কোন কিছুর, ওয়ালা ফিল আর পৃথিবীরও, পৃথিবীর কোনো কিছুর মালিক নয় আর আসমানের কোনো কিছুর মালিক নয়, এমনকি কোন ফেরেশতাও জিব্রাইল মিকাইল ছিল তারাও কোনো কিছুর মালিক নয়। ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরক, আর আসমান জমিন এই উভয়ে তাদের কোন রকমের পার্টনারশিপ নেই, মিন শিরক, সামান্যতম কোন অংশীদারিত্ব নেই আল্লাহর সাথে, যে কোন ভাগ আছে। যেমন অনেক ছোট পুঁজিওয়ালা মানুষ পাঁচ পয়সা ভাগ রেখেছে একটা কোম্পানিতে, আজকাল শেয়ার বাজারে অল্প দুটো একটু ভাগ আছে। এইরকম আল্লাহ ফাকর রব্বুল আলমিনের এই ক্ষমতা কোন রকমের কারো অংশীর নেই, অংশীদারিত্ব নেই। ওমালাহু মিনহুম মিন যাহির, এবং ওমালাহু আল্লাহ পাকের তাদের মধ্য থেকে কেউ সহায়কও নয়। যাহির মানে হচ্ছে সাহায্যকারী বা সহায়ক, দুনিয়াতে সাহায্যকারী লাগে, আমাদের সাহায্য না করলে আমরা নিজের কাজটা নিজে চালাতে পারব না কোনো ক্ষেত্রে। এই মাথা থেকে পা পর্যন্ত যে জিনিসগুলো প্রয়োজন, এই ক্ষেত্রে যদি একে অপরের সহায়ক না হয় তো কোনো মানুষ চলতে পারবে না। কেউ যদি তাঁতি হয় নিজের কাপড়ে বা বস্ত্রের ব্যবস্থা করতে পারে তো চাষি নয়, সে কৃষক নয়, খাদ্যের ব্যবস্থা করতে পারে না। কেউ খাদ্যের ব্যবস্থা করতে পারলে কাপড়ের ব্যবস্থা, ওই তাঁতির কাছে কাপড় কিনতে যেতেই হয় কাপড়ের দোকান, হ্যাঁ ঠিক না, কলমটা হয়তো কাপড়ের ব্যবস্থা করেছে, কলমটা না অপরের কাছ থেকে নিতেই হবে, মোবাইলটা অপরের কাছ থেকে নিতে হবে, কিনতেই হবে। সে যদি আপনার সহায়ক না হয় তো আপনার উপায় নেই, চল অচল, হ্যাঁ আপনার লেখাপড়াই বন্ধ হয়ে যাবে, কলম না পেলে আপনার ছেলে মেয়ের লেখাপড়াই বন্ধ হয়ে যাবে, কিতাব ইত্যাদি। এইভাবে আপনি চিন্তা করেন যে প্রত্যেকে একে অপরের মুখাপেক্ষী, একে অপরের পরিপূরক, তখন তো আল্লাহ ফাক রব্বুল আলামিনের কোন সহায়ক লাগে না। ওমালাহু মিনহুম মিন যাহির। তারপর আল্লাহ পাক শাফাত, সুপারিশের কথা উল্লেখ করেছেন। সুপারিশ মানে এই নয় যে আল্লাহ পাকের সামনে গিয়ে দাদাগিরি করা, যেমন পীরপন্থীরা মনে করে যে আল্লাহর সামনে গিয়ে কেড়ে কুড়ে নিয়ে চলে আসবে, আমার লোক এগুলো, এইরকম ধরনের একটা শিরকি কুফুরি ধারণা, বেয়াদবি ধারণা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে। শাফাত মানে হচ্ছে আখেরাতের দোয়া, দোয়া বলি আমরা দুনিয়াতে আল্লাহ পাকের কাছে দোয়া করাকে, ঠিক না, আল্লাহ পাকের কাছে দোয়া। আর শাফাত হচ্ছে আখেরাতে আল্লাহ পাকের কাছে আম্বিয়া রসুলগণের দোয়া। মোহাম্মদ রসুল্লাহ সব শাফাত করবেন না আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, উম্মতি উম্মতি সেজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাকের গুণগান করবেন, আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবেন, কত দিন যে সেজদায় পড়ে থাকবেন আল্লাহ পাক জানেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলবেন যে ইয়া মুহাম্মদ ইরফা রাসা, হে মুহাম্মদ মাথাটা উঠাও, সালতোতা চাও তোমাকে দেওয়া হবে, ওয়াশফা তুশাফা সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে, মানে কি বলছো বলো শুনব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ আমার উম্মতের এই শ্রেণীর লোকেরা বেশ কিছু গুনাহের জন্য তাদের তৌহিদ ঠিক আছে, তাদের পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে, আমি বেনামাজির জন্য বলছি না, বেনামাজির জন্য কোন সুপারিশ কাজে আসবে না, আমি মুশরিক কবর মাজার পূজারীর জন্য বলছি না, কারণ মুশরিকদের জন্য কোন সুপারিশ নেই আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন। তো সুপারিশ কার জন্য, যারা কিছু কাবিরা গুনাহ করেছে কিছু ভুল করে এসছে তাদের দুনিয়ায় আজাব দিয়ে মাফ হয়নি, কবর আজাবে মাফ হয়নি, এখনো কিছু পানিশমেন্ট বাকি আছে, আল্লাহ তুমি তাদের মাফ করো, তাদেরকে জান্নাতে দাও। আল্লাহ পাকের কাছে শাফাত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা আম্বিয়া রাসূলগণের দোয়া। দুনিয়াতে যেমন আল্লাহ পাক ইচ্ছা করলে দোয়া শুনলেন না হয় শুনলেন না, ঠিক না, নাকি সব দোয়াই শুনেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওহদের যুদ্ধের আগে এখানে দোয়া করে আসেননি যে আল্লাহ সহি সালামত নিয়ে চলাও, সহি সালামত আমার সাহাবীদের ফেরাও আর আমাদেরকে কামিয়াব করো বিজয়ী করো দোয়া করেননি? তো 70 জন সাহাবী শহীদ হইলেন কেন, ঠিক না? তাহলে জরুরি নয় যে বান্দা নবী রসুল হইলে সব দোয়াই আল্লাহ পাক শুনতে বাধ্য না, কোনো কিছুতে আল্লাহ পাক বাধ্য না। আল্লাহ পাক ইচ্ছা করলে শুনেছেন, যতটা ইচ্ছা করেছেন শুনেছেন, কবুল করেছেন যতটা ইচ্ছেন না, এটা মঞ্জুর করা যাবে না, কারণ এর বিপরীতটাতে রহস্য আছে, আমার ইচ্ছা যে ওটা হোক, তোমাদের শাহাদাতে কল্যাণ আছে, তোমাদের এই ক্ষয়ক্ষতিতে তোমাদের সংশোধন হবে, কেন তোমার এই সাহাবিরা এরা এই কয়েকজন পঞ্চাশ জন যাদের নিযুক্ত করে নাফরমানি কেন করলো? তুমি বললো ওখানেই থাকবে নড়বে না, রোমাত পাহাড়ের উপর থেকে কেন নড়ল, এর জন্য একটা হালকা শাস্তির প্রয়োজন রয়েছে ইত্যাদি। উদাহরণস্বরূপ তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে শাফাত হবে কিয়ামতের দিনে, মানে আম্বিয়া রসুলগণ দোয়া করবেন, আল্লাহ যতটা ইচ্ছা যার সম্পর্কে ইচ্ছা শুনবেন, অনুমতি দিবেন, যেখানে আল্লাহ পাক চাইবেন না কারো ক্ষমতা নেই, কোন নবী রসুলগণের ক্ষমতা নেই যে আমি সুপারিশ করে নিয়ে যাবই, আর যার সম্পর্কে আল্লাহ পাক শাফাতের অনুমতি দেবেন না শাফাত করতে পারবেন না। শাফাতের অনুমতির কথা আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করেছেন, এইরকম আরো আয়াত রয়েছে কোরআনে কারিমে যে অনুমতি হচ্ছে শাফাতের জন্য একটা শর্ত। অনুমতি দুই ক্ষেত্রে, এক ক্ষেত্র হচ্ছে যেই ব্যক্তি সুপারিশকারী তাকে সুপারিশের পারমিশন দেওয়া হচ্ছে কিনা এর অনুমতি, তাহলে প্রথমেই সুপারিশ মানে আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে শুরু, আল্লাহ আমার উম্মতের লোক তুমি এদেরকে মাফ করো না, আল্লাহ তুমি আমাকে অনুমতি দাও যে এদের জন্য সুপারিশ করি, দোয়া করি তোমার কাছে। যিনি সুপারিশ করবেন তাকে প্রথম অনুমতি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হইতে হবে, একটা শর্ত। দ্বিতীয় শর্ত, যার জন্য সুপারিশ করবেন যে আল্লাহ অমক অমক গুনাহ করে এরা দুনিয়া থেকে গিয়েছে আর জাহান্নামের হকদার হয়েছে, এদের জন্য সুপারিশ করব, এই ক্ষেত্রেও আল্লাহ পাকের অনুমতি লাগবে। সাফাতকারী সম্পর্কে অনুমতি আল্লাহ পাকের হইতে হবে, আর মাশফু যার জন্য সাফাত করা হবে তার জন্য আল্লাহ পাকের কাছে অনুমতি লাগবে। এমন নাই যে কোন রকমের পাপ করে আসুক না কেন, কুফরি করুক, শিরক করুক, নাস্তিকতা, কবর মাজার পূজা, আরো কিছু বিধর্মিতা, বেনামাজি হওয়া, ইসলাম ভঙ্গ করা, তারপরেও নবী সুপারিশ করবেন এমন কথা নাই। আল্লাহ পাক তাই বলছেন, ওয়ালা তানফাউ শাফাতু ইনদাহু, আর তার নিকট আল্লাহ পাকের নিকট সুপারিশ কোনো কাজে আসবে না, ফলপ্রসূ হবে না, ইল্লা লিমান আযিনাল্লাহ, তবে যার জন্য আল্লাহ পাক অনুমতি দেবেন, যাকে অনুমতি দেবেন। এই আয়াতের দুটোই অর্থ হইতে পারে, যাকে অনুমতি দেবেন সুপারিশ করার তিনি শুধু অনুমতি পেয়ে সাফাত করবেন, আর যার জন্য সুপারিশ করার অনুমতি দেবেন যে ঠিক আছে এই ধরনের লোকগুলি সম্পর্কে সুপারিশ কর, তাদের জন্য শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা অন্য আম্বিয়া রাসূলগণের আল্লাহ পাকের নেক বান্দাদের সুপারিশ হবে। হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্ক ওয়া হুয়াল আলিয়ুল কাবীর, এই আয়াতের অংশটুকু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমে। এই আয়াতের তাফসীরে আয়াতের তর্জমাটা আগে করে দিই, তাহলে হাদিসটা পড়লে তাফসিরটা শুনলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ পাক বলছেন, হাত্তা ইযা ফুজ্জিআ আন কুলুবিহিম, এমন কি যখন তাদের অন্তর থেকে ভয় ভীতি দূরীভূত হবে, তাদের অন্তর থেকে ভয়, তাদের অন্তর থেকে মানে ফেরেশতাদের অন্তর থেকে, সুপারিশকারীদের অন্তর থেকে ভয় ভীতি দূরীভূত হবে, ভীত সন্ত্রস্ত, ভয়ে ভীত, আর এই ভীতি যখন দূর হবে, ফুজ্জিআ আন কুলুবিহিম, কালু তখন তারা বলবে, মাযা ক্বালা রাব্বুকুম, তোমাদের পরওয়ারদিগার প্রতিপালক কি বললেন, কি বলেছেন, কালু তখন ফেরেশতারা বলবেন পরস্পরকে, আল হাক্কা মানে কাল আল হাক্কা, আল্লাহ পাক সত্য এবং ন্যায়সঙ্গত কথা বলেছেন, ওয়াহুয়াল আলিউল কাবীর, এবং তিনি হচ্ছেন সর্বোচ্চ সুমহান, আল আলী মানে সর্বোচ্চ বা সুউচ্চ, আল কবীর মানে সুমহান। তাহলে তাদের অন্তরে ভয় ভীতি রয়েছে, ভয় ভীতি দূর হবে, একটা কথা জানলাম, ভয় ভীতি যখন দূর হবে তখন তারা কথা বলার সাহস করবে একে অপরকে, যখন একে অপরের সাথে কথা বলবে তখন বলে আল্লাহ কি বললেন গো, আল্লাহ কি বললেন, তখন তারপর আল্লাহ সত্য বলেছেন, আল্লাহ হক কথা বলেছেন, আল্লাহ যে ফয়সালা হয়েছে সেটা হক নাই সঙ্গত ফয়সালা হয়েছে। এর তাফসীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমে যখন কোন ফয়সালা করেন, সিদ্ধান্ত করেন যে দুনিয়াতে এই হবে, হয় দুনিয়াতে কোন আজাব আসবে, না হয় দুনিয়াতে কারো উত্থান হবে, না হয় পতন হবে, হায়াত হবে, মত হবে, কোন ফয়সালা হবে, ব্যক্তি সম্পর্কে হোক, দল সম্পর্কে হোক, দেশ সম্পর্কে হোক, জাতি সম্পর্কে হোক, কোন ফয়সালা হবে, আল্লাহ পাকে যখন ফয়সালা হয় তখন ফেরেশতারা তারা ভয়ে প্রকম্পিত হন এবং এত ভয়ে কাঁপতে থাকেন যে তাদের ডানাগুলো নড়াতে থাকে, যেমন মানুষ যখন ভয় পায় তখন থরথর করে কাঁপে, কাঁপে না, চেহারা দেখলে বোঝা যায়, অঙ্গ প্রত্যঙ্গ দেখলে বোঝা যায়, এমনকি বেশি ভাই নাই, এই লোকটির সামনে অনেক ভাই আছেন, যদি দাঁড় করে দাঁড়া বলে পাঁচ মিনিট তোমাকে বলতে হবে, থরথর করে কাঁপছে, তার পা দেখলে বুঝতে পারবে না, তার চেহারা দেখলে বুঝতে, হাত দেখলে বুঝতে হবে, সালাম আলাইকুম, কেমন আছেন, ঠিক না? জি। তো ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তত্তর করে কাঁপতে থাকে আর ডানা নাড়াতে থাকে। তারপরে যখন এই ভয় ভীতি দূর হয়, তখন ফেরেশতারা যারা আরশের আরশ ধারণকারী বা আরশের আশেপাশে ফেরেশতারা রয়েছেন, আল্লাহ নিকটবর্তী ফেরেশতারা, তাদেরকে একটু দূরের ফেরেশতারা জিজ্ঞাসা করেন, মাযা ক্বালা রব্বুকুম, আল্লাহ পাক কি ফয়সালা করেছেন? তখন তারা বলে আল্লাহ পাকের এই ফয়সালা হয়েছে। কারণ ফয়সালা প্রতিদিন নতুন নতুন ফয়সালা আল্লাহ পাকের হচ্ছে, এই আয়াতে বলা সম্ভব না যে আজকে এই হলো, আজকে এই হলো, আজকে এই হলো, এই জন্য কারুল হক, যত ফয়সালা আল্লাহ পাকের পক্ষ থেকে হয় তা হক ফয়সালা হয়, ন্যায় সঙ্গত হয়, সেজন্য কালুল হাক্কা সংক্ষেপে বলা হয়েছে। আজকে এই ফয়সালা হয়েছে, অমুক জাতির উত্থান হবে, অমুক জাতির পতন হবে, অমুক দেশে তারা বন্যায় তুফানে ধ্বংস হবে, অমুক দেশে এই হবে, অমুক পরিবারে এরকম গজব নামবে ইত্যাদি, অমুক আমির গরিব হবে, অমুক গরিব আমির হবে, এই বিভিন্ন ফয়সালা আল্লাহ পাকের হক ফয়সালা হয়, হায়াত মওতের ফয়সালা হয়, বিভিন্ন ফয়সালার ঘোষণা হয়। তারপরে তার নিচে যারা দূরে আছেন, ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে ফেরেশতাদের জিজ্ঞাসা করেন। এইভাবে এক অপরকে জিজ্ঞাসা করতে করতে প্রথম আসমান আসমানি দুনিয়া মানে প্রথম আকাশের ফেরেশতারা দ্বিতীয় আসমানের ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, মাযা ক্বালা রব্বুকুম, আল্লাহ পাকের কি ফয়সালা হলো? এই কথাই এই আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়া যেহেতু সাফাতের প্রসঙ্গ, সুতরাং মালায়েকা ফেরেশতা ছাড়াও আম্বিয়া রসুলগণ আল্লাহ পাকের নেক বান্দারা যে কিয়ামতে হাশরের মাঠে সাফাত করবেন বা সুপারিশ করবেন, এই সুপারিশের সময় আল্লাহ পাকের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবেন, তাদের অন্তর থেকে ভয়ভীতি যখন দূর হবে, একটু স্থির হবেন, তখন আল্লাহ পাকের ফয়সালা কি হয়েছে জিজ্ঞাসা করবেন পরস্পরকে। কারণ একের চাইতে আর একজন উন্নত আছে, হ্যাঁ উন্নত মানের আছে, পরস্পরকে জিজ্ঞাসা করবেন, তাও হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, কুল মাইয়ার যুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আচ্ছা বলো তো আসমান জমিনে কোন সত্তা রয়েছে যে তোমাদেরকে রিজিক দান করছেন? কুল হে নাই বলে দাও, কে আছে সেই সত্তা? ইয়ার যুকুকুম, তোমাদেরকে আহার দিয়ে থাকে, রিজিক দিয়ে থাকে, মিনাস সামাওয়াতে, আকাশ থেকে, ওয়াল আরদি, আর জমিন থেকে, আল্লাহ ছাড়া কেউ আছে কি? কুল কুলিল্লাহ, হে নবী তুমি বলে দাও, আল্লাহ একমাত্র রিজিক দিয়ে থাকেন, আল্লাহ একমাত্র রাজ্জাক, আল্লাহ রিজিক দাতা, দেব দেবী রিজিক দেয় না কোন মুশরিক পুত্তলিককে, আর ফকির মাজার আর ওলি আউলিয়া কাউকে রিজিক দেয় না, কারো রোগ ভালো করে দেয় না, কারো কা সন্তান দেয় না, হ্যাঁ কারো মনের কামনা বাসনা পূরণ করে দেয় না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া ইন্না আও ইয়াকুম লাআলা হুদান আও ফি দালালিম মুবিন, এখানে যারা দাওয়াতের কাজ করবেন তাদেরকে দাওয়াতের আদব শেখানো হয়েছে, নিজের মধ্যে দাম্ভিকতা না রেখে, নিজেকে ওপর লেভেলে না মনে করে আপনি নমনীয়তা অবলম্বন করবেন, তাওয়াজু খাকসারি আপনার মধ্যে থাকবে, আপনি বিনয়ী হবেন আপনার কথাই, এমন না আমার কথা চাপিয়ে দেব তোকে মানতে হবে, এইরকম মন মানসিকতা যদি থাকে যে আমাকে তো এই লোকটা নেগলেক্ট করছে, ছোট মনে করছে, কখন আপনার ভালো কথাও কবুল করবে না। কিন্তু আপনি যদিও হকপন্থী, যদিও নেক মানুষ, যদিও সৎ মানুষ, আপনি একটু নিচে নেমে কথা বলেন, যেন তার সঙ্গে কথাবার্তায় তার সমান, এইভাবে কথা বলেন, কথাটাকে এভাবে পেশ করেন, হ্যাঁ তাহলে আপনার কথা কবুল করবে। নিঃসন্দেহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্বিয়া রসুলগণ এবং নবী রসুলগণের অনুসারীরা হকপন্থী না? অবশ্যই হকপন্থী, সমস্ত নবী রসুলগণ হকপন্থী, আর তাদের অনুসারীরা মুমিনরা তারা হকপন্থী, এতে কোন সন্দেহ নেই। তারপরেও আর এটা নিশ্চিত, তারপরে আল্লাহ পাক কি শিখাচ্ছেন যে দেখো তোমরা এইভাবে বলিও না আমরাই হকপন্থী তোমরা বাতিল পন্থী, এরকম বলিও না, তাদেরকে বিবেক বিবেচনা করতে বল, তাদের বিবেককে চিন্তা করতে বলো যে তোমরা একটু চিন্তা করে দেখো, আল্লাহ পাক তোমাদেরকে জ্ঞান সম্পন্ন মানুষ করেছেন, ওয়া ইন্না, আর নিশ্চয় আমরা, আও ইয়াকুম অথবা তোমরা, হয় আমরা হকপথে আছি না হয় তোমরা হক পথে আছো। দুই দলই হক পথে এটা হইতে পারে না, হয় আমরা ভুল পথে আছি আর তোমরা ঠিক পথে আছো, আর না হয় তোমরা ভুল পথে আমরা পথে, দুটোর একটা আছে। হয় আমরা অথবা তোমরা লা হুদান সঠিক পথের ওপর রয়েছি, আওফি দলালিম মুবিন অথবা সুস্পষ্ট গুমরাহিতে ভ্রষ্টতেই রয়েছে, হয় আমরাই ভ্রষ্টতে রয়েছি তোমরা হক পথে আছো, অথবা তোমরাই ভ্রষ্টতায় গুমরাহিতে রয়েছে আমরা হক পথে আছি। এভাবে যদি আপনি বুঝতে পারছেন যে এরা শিরক করে, এরা বিদাত করে, এরা বেনামাজি, এরা বেদিন, এরা বিভিন্ন পাপে ডুবে আছে, এরা নোংরা ছবি দেখছে বহু পাপে, এরা হারাম খাচ্ছে, তারপরে বলেন একটা লোক ধূমপান করছে আর আপনি ধূমপান করেন না, কি আপনি একেবারে নোংরা জিনিস খান, এরকম না বলে যেতে বলেন, আচ্ছা ভাই আপনি ভালো অবস্থায় না আমি ভালো অবস্থায়, দুজনের একজন তো ভালো অবস্থায় হতে পারে, আপনি ভালো অবস্থায় আছেন, হ্যাঁ যে আপনি ধূমপান করে খুব আপনি আরাম পাচ্ছেন, যেমন অনেক বোকারা মনে করে, হ্যাঁ বোকা ধূমপান এটা মনে করে টান দে, এইটা টান দে মনে করে যা কত যে রিল্যাক্স হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কত যে টেনশন দূর হচ্ছে, অথচ টেনশন বাড়ছে, দুনিয়া ধ্বংস করছে তার দিনও ধ্বংস করছে। তো যদি বলেন যে হয় আপনি ভালো অবস্থায় আছেন আর আমি একটা ভালো জিনিস থেকে মহরুম আছি বঞ্চিত আছি, আর না হলে আমি ভালো অবস্থায় আছি এখন তার স্বাস্থ্যকর অবস্থায় আছি আর আপনি নিজের ক্ষতি করছেন, একটু কি চিন্তা করে দেখেছেন কি, চিন্তা করেন তো দেখি, কি বলবে সে? অবশ্যই বলবে ভাই একটু দোয়া করবেন, বলবে না? হ্যাঁ হ্যাঁ বদ অভ্যাস হয়ে গেছে, বদ অভ্যাস ছাড়তে পারছেন। একজন আরব অফিসার ধূমপান করছে কোন এক জায়গায়, তা আমি বলছি আপনি তো খুব শিক্ষিত মানুষ, তো এটা কি স্বাস্থ্যের জন্য ভালো? তো বলছি খারাপ অভ্যাস হয়ে গেছে আমার, এক কথায় আমি শুধু এতটুকু বলেছি, কারণ অফিসার মানুষ আবার পুলিশ অফিসার, তো ওকে তো ওইরকমই করি বলতে হবে তাই না? তো বলছি এটা কি ভালো জিনিস, এটা আপনার জন্য ক্ষতিকর না লাভজনক? তো বলছে যে বললেন না বদ অভ্যাস হয়ে গেছে, স্বীকার করলো তো, বুঝতে পারছে আমি অন্যায় করছি, আর যে পান করে সে ভালো অবস্থায় আছে, এতটুকু তো যথেষ্ট দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ পাক এই ভঙ্গিমাই এখানে শিখিয়েছেন, কুল হে নবী আরো বলে দাও, লা তুসআলুন আম্মা আজরাম না, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, তোমরা জিজ্ঞাসিত করা হবে না, তোমরা জিজ্ঞাসিত হবে না ওই সব সম্পর্কে যা আমরা অপরাধ করে থাকি। আজরামা ইউজরেম মানে অপরাধ করা, জুরম মানে হচ্ছে অপরাধ, আর আজরামা ইউজরেম মানে জুরম করা, অপরাধ করা। কুল হে নাই বলে লা তুসআলুনা, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আম্মা আজরাম না ওই সব অপরাধ সম্পর্কে যা আমরা করে থাকি, ওয়ালানুস আলু আর আমরাও জিজ্ঞাসিত হব না, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আম্মা তা আমালুন তোমাদের কাজকর্ম সম্পর্কে, নিজে নিজের চরখায় তেল দাও, তোমাকে তোমার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার আকীরা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তোমার ইসলামিক নলেজ জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আমার জবাব আমি দেব, আপনার জবাব আপনি দেবেন, সুতরাং আপনি নিজের চরখায় তেল দেন। শুধু অপরেরই পেশাব পায়খানা নজরে আসে আর অপরের ধুলো বালি কাপড় জামায় লেগে আছে ওগুলি শুধু নজরে আসা, নিজের জামা কাপড় ময়লায় ভর্তি আছে খবরও রাখেন না, এটা তারিখা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই শিখিয়েছেন কোরআনে কারিমে, কুল হে নবী আরো বলে দাও, ইয়াজমাউ বাইনানা রব্বুনা, দুনিয়াতে ফয়সালা হবে না, দুনিয়া ফয়সালার জগৎ নাই, চূড়ান্ত ফয়সালা একমাত্র আখিরাতে হবে। আল্লাহ বলছেন হে নবী বলে দাও, ইয়াজমাউ বাইনানা রব্বুনা, আমাদের প্রতিপালক আমাদেরকে সমবেত করবেন, একত্রিত করবেন, সুম্মা ইয়াফতাহু বাইনানা বিল হক, আর তারপরে ফয়সালা করে দেবেন আমাদের মাঝে ন্যায়সঙ্গত, তারপরে ফয়সালা করবেন, ওয়াহুল ফাত্তাহুল আলিম, সে আল্লাহ পাক হচ্ছেন চূড়ান্ত ফয়সালাকারী, ফাত্তাহ, ফাতাহ ইয়াফতাহু মানে খুলে দেওয়া, হক বাতিলের মাঝে সবকিছু খুলে যাবে, প্রকাশ পেয়ে যাবে ফয়সালা হওয়া, এই জন্য ফাত্তাহ মানে হচ্ছে ফয়সালাকারী, মহান ফয়সালাকারী তিনি, আল আলিম এবং সর্বজ্ঞ, সবকিছুই তিনি জানেন। কুল হে নবী বলে দাও তাদেরকে, আরুনিল্লাযীনা আলহাকতুম বিহি শুরাকা, আবার শিরক সম্পর্কে আল্লাহ পাক রব নবীকে বলতে বলছেন যে যারা শিরক করে থাকে আর আল্লাহ পাকের শরীক অংশীদার সাব্যস্ত করে থাকে, তাদেরকে বলো যে তারা দেখাতো যে তাদের দেবদেবীরা, তাদের পীর ওলি বুজুর্গরা, তাদের কবর মাজারওয়ালারা কোন কোন জিনিসটা পৃথিবীর সৃষ্টি করেছে, এর কোন প্রুফ দেখাক দেখি। হয় কোন আসমানি কিতাবে দেখাক, কোন নবী রসুলের দাওয়াতে দেখাক, আর না হইলে বাস্তব দেখিয়ে দিক যে এই জিনিসটা অমুক দিয়েছে আল্লাহ ছাড়া। আল্লাহ পাক বলছেন কুল হে নাই বলে আরুনি, আমাকে দেখিয়ে দাও তো তোমরা, আল্লাযিনা আলহাকতুম বিহি, ওই সব দেবদেবী এবং ওই সব আল্লাহ ছাড়া উপাস্য কবর মাজার, আল্লাযিনা আলহাকতুম বিহি, যেগুলিকে তোমরা সংযুক্ত করে দিয়েছ, মিলিয়ে দিয়েছ তার সাথে, আল্লাহ পাকের সাথে শরাকা শরিক হিসাবে, আল্লাহর সাথে শরিক হিসাবে জুড়ে দিয়েছ, যে আল্লাহর এরাও জুড়ি, আল্লাহ পাকের শরিক, আল্লাহ পাকের অংশীদার, আল্লাহ পাকও দেন, ওলিয়া উলিয়াও দেন, আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে ওলিয়া উলিয়া দেন, আল্লাহর কাছে আমরা সরাসরি পেতে পারি না, ওলিয়া উলিয়া দেবে, কবর মাজারে গেলে পাওয়া যায়। আচ্ছা দেখাও তো দেখি বাস্তবে, এটা কাল্লা কখনো দেখাতে পারবে না, কখনো দেখাতে পারবেন না, শয়তান তোমাদেরকে নিয়ে খেলা করছে আর শয়তান কামিয়াব হয়ে যাচ্ছে। বল বরং হু আল্লাহুল আজিজুল হাকিম, আল্লাহ হচ্ছেন আল আজিজ মহাপরাক্রান্ত, আল হাকিম মহাপ্রজ্ঞাবান। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, তারপরে তাওহীদের কথা শিরকের কথা এসব বলার পরে আল্লাহ পাক এখন রিসালাতের কথা বলছেন, কারণ একজন মানুষ অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর একত্বে বিশ্বাসী হয়ে রিসালাতে বিশ্বাসী না হবে। আল্লাহ পাককে এক ও একক বলে জানলাম মানলাম, তাহলে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করার পন্থাটা কি হবে, তরিকাটা কি হবে, এটা জানতে হবে মেসেজের মাধ্যমে। কার মেসেজ? আল্লাহ পাকের পক্ষ থেকে যে মেসেজ এসছে, এই মেসেজ কার মাধ্যমে এসছে? মেসেঞ্জার আম্বিয়া রসুলগণের মাধ্যমে এসেছে, আর শেষ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের জন্য রসুল হয়ে এসেছেন তার মাধ্যমে। এই জন্য কালেমা তাইয়েবাই যেমন লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই রকমই শাহাদাত দিতে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলেন আমি এক আল্লাহ ছাড়া কাউকে মাবুদ বলে মানি না, আর তরিকা তরিকা আমার তরিকা, পীরে কিবলার তরিকা, তাহলে আপনি মুসলিম না, তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তরিকা, এক আল্লাহর ইবাদত করবেন আর এক রসুলের তরিকা মোতাবেক জীবন যাপন করবেন, তাওহীদ এবং রিসালাত। আল্লাহ পাক বলছেন মা আরসালনাকা ইল্লা কাফাতাল, হে নবী তোমাকে আমি প্রেরণ করিনি রসুল করে, ইল্লা কাফাতাল লিন-নাস, কিন্তু পাঠিয়েছি কিসের জন্য? কাফাতাল লিন-নাস, সমগ্র মানব মণ্ডলীর জন্য, কাফাতাল লিন-নাস কাফা আসলে ছিল সমস্ত মানুষের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত হচ্ছে ব্যাপক সমস্ত জাতির জন্য, এমনকি জিনদের জন্য, যত জাতি রয়েছে, সে পশ্চিমা জাতি হোক আর পূর্বের জাতি হোক আর চ্যাপ্টা নাকচ্যাপ্টা জাতি হোক আর কালো জাতি হোক, আফ্রিকান জাতি হোক, বন জঙ্গলের মানুষ হোক আর সভ্য মানুষ হোক, সমস্ত মানুষের জন্য এবং জিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন রাসূল করে। তার রেসালা তার মেসেজকে জানতে হবে, কি মেসেজ এসছে, এসটিসি থেকে মেসেজ আসছে আর আরবিতে বুঝতে পারেন না অথবা ইংলিশে বুঝতে পারেন না, যে আরবি ইংলিশ বুঝে তার কাছে নিয়ে যাচ্ছেন, ভাই মেসেজটা পড়ে দিন একটু, বুঝছেন না, কত যে এসটিসি, এমন বাকি এই মেসেজ না জানলেই বাকি হয়, দুনিয়ার হয়তো একটা লাভ আছে, একটু অফার টফার আছে, হ্যাঁ এর জন্যই পেরেশান জানার জন্য। আর আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের অফার, হ্যাঁ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ জানবে, অর্থ বুঝবে, সেই মোতাবেক জীবন যাপন করবে, জীবন গড়বে, তাহলেই সে জান্নাতের অফার আছে। সমস্ত মানুষের জন্য তোমাকে রাসূল করে পাঠিয়েছি একমাত্র, বাশীরান তোমাকে সুসংবাদদাতা করে পাঠিয়েছি, যারা গ্রহণ করবে তোমার এই মেসেজ তাদের জন্য তুমি সুসংবাদ দেবে, জান্নাত রয়েছে, জাহান্নাম থেকে ছাড় তোমাদের জন্য রয়েছে। নাজিরান সতর্ককারী সাবধানকারী হবে, কার জন্য? যে অবাধ্য হবে, অমান্য করবে, মানবে না, সাবধান করে দেবে, জাহান্নাম প্রতীক্ষা রয়েছে তোমার। বশীরা ওয়া নাজিরা ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এসব জিনিস জানে না, জানার চেষ্টা করে না। ওয়া ইয়াকুলুনা, আর কাফেররা বলে থাকে, মাতা হাযাল ওয়াদু, এই যে আখেরাত হবে, চূড়ান্ত ফয়সালা হবে, এসব কথা মোহাম্মদ তুমি বলছো, এটি এই ওয়াদা কখন পূরণ হবে? ঠাট্টা বিদ্রুপ করতে এরকম করে, এন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও হে মোহাম্মদ তুমি তোমার সাথীরা, তাহলে এই ওয়াদা কখন পূরণ হবে? নিয়ে আসো। কুল হে নবী বলে দাও, লাকুম মিয়াদু ইয়াউমিন, তোমাদের জন্য এমন একটি দিনের প্রতিশ্রুতি রয়েছে, ওয়াদা রয়েছে, লা তাস্তাখিরুন আনহু সাআতান, সেই দিন থেকে তোমরা মুহূর্ত বিলম্বিত হবে না, তাস্তাখিরুন না, বা সেই সময়কে তোমরা এক মুহূর্ত বিলম্বিত করতে পারবে না। ইস্তাখার ইস্তাখির মানে বিলম্বিত করা কোন জিনিসকে পিছনে ঠেলে দেওয়া, ওয়ালা তাস্তাকদিমুন, আর সেটাকে ত্বরান্বিত তোমরা করতে পারবে না, যাতে একটু তাড়াতাড়ি নিয়ে চলে আসে, হ্যাঁ দশ দিন আগে চলে আসুক, কিছুকাল আগে চলে আসুক, তাও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় নির্ধারিত রেখেছেন। ওয়াকাল আল্লাযিনা কাফারু, আর কাফেররা বলতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন সম্পর্কে, লান নুমিনা বিহাযাল কোরআন, এই কোরআনের প্রতি কশ্চিন কালও বিশ্বাস করব না, এই কোরআনের প্রতি কখনোই মান নিয়ে আসবো না। ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, আর কোরআনের পূর্বে যে সব কিতাবাদি এসছে বলছো সেগুলি আমরা বিশ্বাস করি না, তাওরাত ইনজিল কিছু বিশ্বাস করি না। ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, আল্লাহ পাক বলছেন যে এর ফয়সালা হবে। ওয়ালাউ তারা ইযযালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, হে নবী তুমি যদি দেখতে, ওয়ালাউ তারা তুমি যদি দেখতে, ইযযালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, যখন জালেমদেরকে তাদের প্রতিপালকের সামনে মাওকুফুন বেঁধে রাখা হবে, ধরে রাখা হবে, মাওকুফ আজকাল জেলকে কাস্টডিকে কি বলছে, তৌকিফ বলছে, শুনেছেন না, তৌকিফ, আরবিতে জিজ্ঞেস করবেন কাউকে যে যে কাস্টডি যে হাজত, হ্যাঁ যেখানে টেম্পোরারি আসামিকে নিয়ে গিয়ে ধরে রাখে পুলিশ হাজতে, ওটা কি তৌকিফ বলছে আরবিতে। আল্লাহ বলছেন মওকুফুনা, এরা আসামি, জাহান্নামের আসামি, আল্লাহ পাকের দরবারে এদের কাস্টডি হবে, হাজত। আল্লাহ পাক বলছেন ইয়ারজিউ বাদুহুম ইলা বাযিনিল কওল, তখন সেখানে একই যদি কাস্টডিতে দুইজন মারামারি করেছে, আর দুইজনে একই, হ্যাঁ একই রুমে ওদেরকে রেখেছে, হ্যাঁ থানায়, তখন আপসে থানায় এক অপরকে তিরস্কার করে, পারে না, হ্যাঁ আচ্ছা, এক দল দুই দলের লড়াই হয়েছে, এক দলের লোক কিছু ছিল মধ্যমপথে নিষেধ করেছিল, মারামারি করিস না, ওইসব ঝামেলা করিস না, বাদ দে, না তুই মারামারি করতে যাবি না, দিবোমার চল, লাঠি ধরিয়ে দিয়েছে, অস্ত্রশস্ত্র বাদ চল, করে না, করে না আমাদের দেশে দেখেছেন লড়াই ঝগড়া এই করে, মারামারি করবে না, বেচারা সিধা সাদা মানুষ, নিজের লোককে খুব মার দিচ্ছে, তুই মারামারি করবি রে, নিজের লোকের কাছে মার খাচ্ছ। জেলে যখন গিয়েছে তখন বলছে, বলিনি তোকে, মানা করছিলাম, তুই আমাকে মেরেছিস বলছিলাম না, ওই কিয়ামতের দিনে তাই হবে, মানুষ শয়তান জিন শয়তান এক অপরকে তিরস্কার করবে। আল্লাহ বলছেন ইয়ারজিউ বাদুহুম ইলা বাযিনিল কওলাত, তাদের এক অপরদের সাথে বাদানুবাদ করবে, ইয়ারজিউল কওল মানে কথা ফিরাফিরি করবে, এক কথা বলবে ও এক কথা বলবে, উত্তর দেবে প্রতি উত্তর করবে, ইয়ারজিউ বাদুহুম ইলা বাযিন, তাদের এক অপরকে মানে পরস্পর বাদানুবাদ করবে, তর্ক বিতর্কে জড়িয়ে যাবে। ইয়াকুলুল লাযিনা ইস্তুযিফু, তখন সেখানে দুই দল দেখা দিবে, এক দল ছিল দুর্বল যারা অনুগত তাবেদার লোক, নিচু শ্রেণীর লোক, আর আরেকদল ছিল নেতারা, নেতাদেরকে কমজোর লোকেরা বলবে যে আপনারাই তো খারাপ করেছেন আমাদেরকে, আপনারাই তো ইয়ে নিয়ে যে মিছিল করিয়ে ভাঙচুর করিয়েছেন, আর এইসব অন্যায় করেছেন, আজকে আমরা এখানে আসামি হয়েছি, আর নেতারা তখন আপনার নিজের যুক্তি পেশ করবে। তো আল্লাহ পাক বলছেন ইয়াকুলুল লাযিনা ইস্তুযিফু লিল্লাযিনা ইস্তাকবারু, ওই সব লোকেরা বলবে যাদেরকে দুর্বল মনে করা হইতো, মানে সমাজের দুর্বল মানুষরা বলবে, লিল্লাযিনা ইস্তাকবারু, ওই সব লোকদেরকে যারা অহংকারী ছিল, নেতৃত্বের অহংকার, পয়সার অহংকার, সমাজ অধিপতি এর জন্য অহংকার, বিভিন্ন রকমের জন রয়েছে, ধন রয়েছে ইত্যাদির অহংকার, তাদেরকে লাউলা আনতুম, তোমরা যদি না হতে, লাকুন্না মুমিনিন, তাহলে আমরা অবশ্যই মুমিন মুসলিম হইতাম, তোমাদের কারণে ইমান ইসলাম নিয়ে আসতে পারিনি, তোমরাই আমাদেরকে বাধা সৃষ্টি করেছো। কাল আল্লাযিনা ইস্তাকবারু, তখন অহংকারীরা বলবে, লিল্লাযিনা ইস্তুযিফু, এখন অহংকারীরা জবাব দিচ্ছে, লিল্লাযিনা ইস্তুযিফু, ওই সব লোকদেরকে যাদেরকে দুর্বল মনে করা হইতো, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইজাআকুম বাল কুনতুম মুজরিমিন, আচ্ছা বলো তো তোমাদের কাছে হেদায়াত চলে আসার পর, মানে সঠিক পথ স্পষ্ট হওয়ার পরে, আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম জবরদস্তি, জবরদস্তি করেছিলাম? বাদা ইজ্জা আকুন, তোমাদের কাছে হিদায়ত চলে আসার পর, বালকুন্তু মুজরিমিন, বরং তোমরাই অপরাধী ছিলে, নিজের অপরাধ নিজে করেছো, আমাদের উপর দোষারোপ করছো। وقال الذين استضعفوا للذين استكبروا তখন দুর্বল লোকেরা বলবে للذين استكبروا অহংকারী লোকদেরকে নেতাদেরকে বল মাকর লাইল ওয়ান নাহার জবরদস্তি করনে রাত দিন চক্রান্ত চালিয়েছে মাকর মানে হচ্ছে চক্রান্ত রাত দিন চক্রান্ত পাইতারা করেছে মাকর মানে পাইতারা হয় মাকর মানে ছলনা হয় মাকর মানে ষড়যন্ত্র ইত্যাদি বল মাকরুল লাইল ওয়ান নাহার বরং রাত দিন তোমাদের চব্বিশ ঘন্টা পাইকারা ছিল আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য বিভ্রান্ত করার জন্য ইজতামুরুনা আন নাকফুরা বিল্লাহ যখন তোমরা আমাদেরকে কুপরামর্শ দিতে নির্দেশ দিতে যে আল্লাহর সাথে যেন আমরা কুফরি করি আল্লাহকে অস্বীকার করি কবরদার নবীর কথা মানবে না মুহাম্মদের কথা মানবে না কবরদার ঈসার কথা মানবে না কবরদার মুসার কথা মানবে না এই যুগে যুগে যত বাতিল পন্থী নেতারা ছিল জনসাধারণকে এইভাবে বিভ্রান্ত করত আর কিয়ামত পর্যন্ত এই হক বাতিল থাকবে ওয়ানাজি আলালাহু আন্দাদা আর তোমরা পরামর্শ দিতে খারাপ পরামর্শ যে আল্লাহর সাথে যেন আমরা সমকক্ষ স্থির করি আন্দাদ নিদ্দুনের জমা হচ্ছে আন্দাদ সবচেয়ে বড় কবিরা গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি সবচেয়ে বড় মহাপাপ কি তখন নবী করিম বলেছিলেন আন্তাজাল্লাহ নিদ্দান ওয়া খালাকা আল্লাহ তোমরা সমকক্ষ সাব্যস্ত করবে অথচ আল্লাহ পাকে একমাত্র সৃষ্টি করলেন আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা আর আল্লাহর সমকক্ষ সমতুল্য করে দিয়ে আল্লাহর কাছেও দুয়া ওলিয়া ওলিয়ার কাছেও দুয়া এই করে দিলে তোমরা এটা সবচেয়ে বড় অপরাধ নিদ্দানের জমা হচ্ছে আন্দাদ ও আসারুন নাদামাত লাম্মা রাউল আযাব আর যখন তারা সকলে এই নেতারা আর নেতাদের অনুসারীরা এই উভয় দল কি করবে আযাব যখন দেখে নেবে অবলোকন করে নেবে তখন নিজের পরিতাপকে লুকিয়ে রাখবে অপরাধীরা নিজের পরিতাপ যখন দেখছে যে উপায় নেই আর আর আযাব তো আছেই নিশ্চিত তখন আর কোন উপায় থাকে না নিজে নিজে মনে ভিতর ভিতর নিজেই মরে জ্বলে ভিতরে জ্বালাকে প্রকাশ করতে পারে না কি করে প্রকাশ করে নেতা সাধারণ লোকের কাছে প্রকাশ করতে পারে না যে আমরা অপরাধী ছিলাম একজন মানবজাতির জন্য আরেকজনের কাছে নিজের কথা প্রকাশ করতে পারে না কিন্তু নিজে নিজের বিষে নিজেই মরে আল্লাহ পাক তাই বলছেন ও আসারুর নাদামাতা তারা পরিতাপকে লুকিয়ে রাখবে লম্মা রাউল আজাব আজাব দেখে যখন নিবে তখন ওয়াজালনাল আগলাল ফি আনাকিল্লাযিনা কাফারু আর কাফেরদের গলদেশে আনাক অনক মানে গর্দন কাফেরদের গলায় আমি কিয়ামতের দিনে শৃঙ্খল পরিয়ে দেব আল্লাহ পাক গলাতে শৃঙ্খল হাতে পায়ে শৃঙ্খল দেবেনে দেবেন হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন এবং তারা যা করেছে তারই একমাত্র তাদের বদলা দেওয়া হয় এমন নয় যে অপরাধ করেছে অল্প আর শাস্তি বেশি হয়ে গেলে এমন হবে না আর যা করেছে তারই তাদের বদলা দেওয়া হবে ওমার সাল্লা ফি কারিয়াতে মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহু আল্লাহ পাক বলছেন যে মানব জাতির ইতিহাস হচ্ছে যে যে কোনো জায়গায় আমি যখন কোন নবী রাসূল প্রেরণ করেছি সতর্ককারী পাঠিয়েছি ওমার সাল্লা ফি কারিয়া আমি কোন জনপদে কোন সতর্ককারীকে পাঠাইনি ইল্লা ক্বালা মুতরাফুহা কিন্তু সেখানকার বিত্তবান লোকেরা সচ্ছল লোকেরা বলেছিল ইন্না বিমা উরসিলতুম বিহি কাফেরুন জানিয়ে হে মোহাম্মদ তুমি এসেছো মুসা ঈসা নূহ তুমি এসেছো তা অস্বীকার করে মানব না যে কোন নবী রসুলগণ যখন এসেছেন তখন নবী রসুলগণের দাওয়াত কবুল করেছে কারা পয়সাওয়ালা লোকেরা নেতৃস্থানীয় লোকেরা না গরিব দুঃখীরা গরিব দুঃখী অসহায়রা আর পয়সাওয়ালারা নেতারা এরা অহংকার করেছে আল্লাহ তাই বলছেন মুতরাফু হায় এ খুশাল লোক যারা যারা সুখ স্বাচ্ছন্দ্যে থাকতো তারা অহংকার ভরে বলতো কি নিয়ে এসছে এসব কথাবার্তা নতুন কথা নিয়ে এসছে বাপদাদা কি বেকুব ছিল নাকি বাপদাদা বুঝতো না মানি না তোমার কথা যাও ওয়াকালু আর বলতো নাহনু আকসারু আমওয়ালান ওয়া আউলাদান ওয়া মা নাহনু বিমুআজ্জাদিন এই মূর্খরা মনে করত যে দুনিয়াতে যখন আল্লাহ পাক আমাদেরকে ধন দৌলত দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন তার মানে আল্লাহ আমাদের উপর খুশি আছে আর আল্লাহ যখন এখন খুশি আছেন তখন তখনও খুশি থাকবেন বুঝলেন কথা ওরা মনে করত যে দুনিয়াতে সুখ শান্তি হওয়াটাই মনে হয় হকপন্থী আর ভালো পথে থাকার বাস্তব প্রমাণ আর আল্লাহ যখন এখানে দিয়েছে তখন সেখানে আখেরাত যদি হয় তো সেখানে আল্লাহ অবশ্যই দেবেন এইরকমই দেবেন তাই এই ধরনের কথাবার্তা কাফির বিদিন বিধর্মীরা যুগে যুগে পাপীরা বলেছে। আল্লাহ পাক তাদের কথা বলছে, ওয়াকালু এই কাফিররা বলতো, নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদান, আমরা ধন সম্পদের দিক থেকে আর সন্তান সন্ততির দিক থেকে সংখ্যায় সবচেয়ে বেশি। হ্যাঁ, মানে আমাদের ধন সম্পদ আর ছেলে মেয়ের সংখ্যা সবচেয়ে বেশি দুনিয়াতে যখন বেশি। ওমা নাহনবে মুআযাবিন, তাহলে যদি পরকাল হয়ও তো সেখানে আমাদেরকে আযাব দেওয়া হবে না, সেখানে আমাদের শাস্তি হবে না। শাস্তি তোমাদের দুনিয়াতেও খেতে পাও না, গরিব অসহায়, আর ওখানেও শাস্তি তোমরাই পাবে। ওরা ভুল বুঝেছে, জগৎকে বুঝতে পারেনি যে দুনিয়া প্রতিদান জগৎ নয়, দুনিয়া বদলার জগৎ নয়, পরীক্ষার জগৎ, আর আখেরাত মতের পরের জীবনটা হচ্ছে বিচার দিবস, হচ্ছে বদলার জগৎ, প্রতিদান জগৎ। দুনিয়ার জগৎকে তারা বদলার জগৎ মনে করে ভুল করেছে, এটা কর্ম জগৎ ছিল, কর্মক্ষেত্র, এখানে ভালো কাজ করা হচ্ছিল হকের সত্যের মাপকাঠি। কিন্তু তারা মনে করেছে আমরা যখন নিয়ামত পেয়েছি, ভোগবিলাসের সামগ্রী পেয়েছি, আমরাই ভালো গতি আছে, এটাকে বদলার জগৎ ভেবে নিয়েছে। সেই জন্য প্রত্যেক মানুষ তখনই হেদায়ত পায় যখন বুঝতে পারবে যে দুনিয়া কি আর আখেরাত কি। দুনিয়া হচ্ছে কাজের মাঠ, কাজের ফিল্ড, কাজ করতে হবে। আল্লাহ পাক এখানে কাজ করার জন্য, কর্ম করার জন্য পাঠিয়েছেন। পেটের কর্ম করছি কেউ কেউ কেউ বলে না, কাউকে বলতে হয় না, আর দিনের কর্ম করতে কেন অবহেলা, এই কথা যখন বুঝতে পারবে তখন সে কামিয়াব হবে। কর্মজগতে আছে, আর মতের পরে আর নেই, সময় নেই, শেষ হয়ে গেছে, তখন বদলার জগৎ, তখন বদলা পাবে, দুনিয়াতে বদলা পাবে না। তাহলে অনেক নামাজিরা নামাজ পড়ার পরে দেখে যে গরিবই দূর হচ্ছে না, মালা মুসিবতি দূর হচ্ছে না, দুর্ঘটনা আর দুর্ঘটনা, তখন হতাশ ছাড়া হয়ে যায়, নার্ভাস হয়ে নামাজ রোজা অনেক সময় গাফিল হয়ে যায়, কত আর দোয়া করব, আর কত ভাই নামাজ পড়বো, অনেক নামাজ পড়লাম কিছু দেখতে পেলাম না, বেকুফ। দুনিয়াটাকে ও বদলার জগৎ মনে করে নিয়েছে, এত নামাজ পড়ছি তাহলে কেন বালা মুসিবত, এত নামাজ পড়ছি আবার বিবি কেন খারাপ হবে, এত নামাজ পড়ছি ছেলে মেয়ে কেন খারাপ হবে। হ্যাঁ না, এটা বদলার জগৎ নয়, এটা পরীক্ষার জগৎ, কর্মের জগৎ, কাজ করো, বদলা ওখানে বলে। কুল হে নবী বলে দাও, ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, এ দুনিয়া হকপন্থী হর দলিল নয়, বরং নিশ্চয় আমার পরওয়ারদিগার ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, যার জন্য চান রিজিককে প্রশস্ত করে দেন, ও ইয়াকদির, এবং যার জন্য চান সংকুচিত করেন, ইয়াকদির মানে ইয়ুদাইয়িকু, সংকুচিত করেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক এই বিষয়টা বুঝে না, দুনিয়া আখেরাতের পার্থক্য বুঝে না। وَمَا أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ بِالَّتِي تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفَى إِلَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُولَئِكَ لَهُمْ جَزَاءُ الضِّعْفِ بِمَا عَمِلُوا وَهُمْ فِي الْغُرَفَاتِ آمِنُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন যে মানুষের ধন সম্পদ আর ছেলে মেয়ে আল্লাহর নিকটবর্তী করে দেবে না, তোমার ধন আল্লাহর কাছে পৌঁছে দেবে না, তোমার ছেলে মেয়েদের সংখ্যা বেশি, ছেলে মেয়েগুলো শিক্ষিত, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, প্রভাবশালী নেতা হয়েছে, মন্ত্রী মিনিস্টার হয়েছে, এটা আল্লাহর কাছে করে দেবে না। আল্লাহ বলছে আমা আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্ততি এমন নয়, অমা না নয় কি বিল্লাতি, এমন কিছু নয় যে তোকাররেবক ইন্দানা, আমার নিকটবর্তী করে দেবে, আমার সান্নিধ্য লাভ করিয়ে দেবে। জুলফা, জুলফা মানে নিকটবর্তী করে, তোকাররেবকুম জুলফা, তোমাদেরকে আল্লাহ পাকে নিকটবর্তী করে দেবে, আমার নিকটবর্তী করে দেবে, এটা নয়। ইল্লা, তবে নিকটবর্তী আমার কি হবে, আমার সান্নিধ্য কে পাবে, মান আমানা, যেই ব্যক্তি ইমান নিয়ে আসবে, ইমানদার হবে, ওয়ামেলা সালেহান, আর সৎকর্মশীল হবে, তাহলে ইমানের সাথে ভালো আমল লাগবে, ফরজ ওয়াজিব লাগবে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা লাগবে, সুন্নাত মুস্তাহাব লাগবে, আরো রেজাল্ট ফলাফল ভালো করার জন্য আশুরা রোজা লাগবে, আরাফার রোজা লাগবে, সুন্নাত নামাজ পড়া লাগবে, বিতর নামাজ পড়া লাগবে, বেশি বেশি হজমরা করা লাগবে, সব মানুষের কল্যাণ করা লাগবে, মানুষকে নিজের অনিষ্ট ক্ষতি থেকে বাঁচানো লাগবে ইত্যাদি। আল্লাহ বলছেন যারা ইমান নিয়ে এসে নেক আমল করবে, ফাউলাইকা লাহুম জাযাউ দেফ, এদের জন্য বহুগুণ প্রতিদান রয়েছে। দেফ মানে এখানে বহুগুণ, শুধু দ্বিগুণ না, বহুগুণ বদলা রয়েছে, বেমা আমেলু, তাদের কর্মের, তাদের আমলের। অহম ফিল গরফাতে আমেনুন, আর তারা সুউচ্চ বালাখানায়, সুউচ্চ প্রাসাদে, গরফাত, গরফা মানে হচ্ছে কক্ষ, আর এখানে গরফাত আল্লাহ বহু বচন বলেছেন মানে জান্নাতের গরফাত, জান্নাতের গরফাত মানে সুউচ্চ প্রাসাদ, জান্নাতের সুউচ্চ প্রাসাদে তারা নিরাপদ থাকবে। ইমানদার আর সৎকর্মশীল হইলে তখন বদলা দুনিয়াতে ধন সম্পদ দিয়ে আল্লাহ দেবেন না, এই শর্ত করেননি। কাফেরকে আল্লাহ আপনার চাইতে আমার চাইতে বেশি দিচ্ছেন, কারণ এটা বদলার জগৎ নয়, এই জন্য আল্লাহ পাক কাফেরকে দিচ্ছেন। যদি দুনিয়া বদলার জগৎ হইত তো কাফেরকে আল্লাহ কিছুই দিতেন না, সবকিছু মুসলিমের জন্য মমিন ইমানদারের জন্য বরাদ্দ হয়ে যেত, তা নয়। আসলে আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফী আয়াতিনা মুআজিজিন, আর যারা আমার আয়াত সমূহকে ব্যর্থ করার জন্য সচেষ্ট হবে, আল্লাহর বিধানকে ব্যর্থ করতে চাই, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজে, রাষ্ট্রনীতিতে, অর্থনীতিতে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে দিতে চাই না, উলাইকা ফিল আযাবে মুহদারুন, এরা আল্লাহ পাকের আযাবে হাজিরকৃত হবে, এদেরকে আল্লাহ পাকের আযাবে শাস্তিতে হাজির করা হবে, সেখানে আসামি হাজির হবে। কুল হে নবী, আরো বলে দাও, ইন্না রাব্বি ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু, আমার রব যার জন্য চান রিজিককে প্রশস্ত করেন তার বান্দাদের মধ্য থেকে, ওয়া ইয়াকদিরু লাহু, আর যার জন্য চান আল্লাহ সংকুচিত করেন। আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক নবী রসুলগণদেরকে অভাবের জিন্দগি দান করেছেন, তাই কি এটা কি এর মাপকাঠি হক আর বাতিলের মাপকাঠি? কখনো না। ওমা আনফাকতুম মিন শাইইন, আর যা কিছু তোমরা ব্যয় করবে, যা কিছু ব্যয় করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সে যাকাত দাও, সাদকা দান খায়রাত করো, অথবা ফরজ ব্যয় বহন করো, মা বাবার ক্ষেত্রে ব্যয় করবে, ছেলে মেয়ের লালন পালনের ক্ষেত্রে ব্যয় করবে, স্ত্রীর ভরণ পোষণের ক্ষেত্রে ব্যয় করবে, ভাই বোন মানুষ করার জন্য ব্যয় করবে। ওমা আনফাকতুম মিন শাই, আল্লাহ পাক আম ব্যাপক কথা বলেছেন, যা কিছু তোমরা সৎ কাজে ভালো কাজে ব্যয় করবে, ফাহা ইউখলেফু, আল্লাহ পাক তার উত্তম প্রতিদান দেবেন। আখলাফা ইউখলেফু মানে উত্তম বদলা দেওয়া, তার স্থলাভিষিক্ত করা, যেটা চলে গেছে তার উত্তম বদলা আল্লাহ দেবেন। ওয়াহুয়া খাইরুর রাযিকিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি উত্তম রিজিক দাতা। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন কিয়ামতের কথা, ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআন, যেই দিন সমস্ত মানুষকে আল্লাহ পাক সমবেত করবেন। হাসারা ইয়াহশুর মানে একত্রিত করা, সমবেত করা, হাসরের মাঠে এই জন্য বলা হয় বিচার দিবসকে। এই বিচার দিবসে আল্লাহ যখন সমবেত করবেন মানুষকে, সমস্ত মানুষকে, জামিআন, সুম্মা ইয়াকুলুল মালায়েকা, তখন আল্লাহ পাক শিরক যারা করেছে তাদেরকে লাঞ্ছিত অপদস্ত করার জন্য এবং তাদের ওপর, তাদের মধ্য থেকে যেসবের তারা পূজা করেছে তাদের উক্তি দিয়ে তাদের বাতিলপন্থী হওয়ার প্রমাণ পেশ করবেন। তাই আল্লাহ পাক কখনো ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন যে ফেরেশতারা, কারণ অনেকে ফেরেশতা মালায়েকার পূজা করেছে যুগে যুগে, ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে ফেরেশতারা তোমরা কি বলেছিলে তোমাদের পূজা করতে। আবার কখনো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকবেন, আর ডেকে বলবেন ওয়াইল কাল আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম, সূরা মায়েদা আল্লাহ পাক বলেছেন, একটি রুকু পুরো এই বিষয়ে কথোপকথন রয়েছে আল্লাহর মাঝে আর ঈসা আলাইহিস সালামের মাঝে। ওয়াইল কাল আল্লাহ ইয়া ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, হে ঈসা ইবনে মারিয়াম, আ আনতা কুলতা লিন-নাস, তুমি কি খ্রিস্টান জাতিকে বলেছিলে, মানুষকে বলেছিলে, ইত্তাখাযুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাতাকে এলাহ মাবুদ বানিয়ে নিও, আল্লাহকে বাদ দিয়ে আমাদেরকে সান অফ গড করে পূজা করিও, হ্যাঁ আল্লাহর পুত্র বানিয়ে দিও, আর মেরি আল্লাহর স্ত্রী আউযু বিল্লাহ, এসব করিও, এসব তোমরা বলেছিলে। কালা সুবহানাকা, তখন ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি পাক পবিত্র, তোমার তাসবিহ পাঠ করি, তোমার পবিত্রতা ঘোষণা করি, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, যেটা আমার হক নয়, প্রাপ্য নয়, অধিকার নয়, সেটা আমি বলতেই পারি না, এটা আমার হক না আল্লাহ, এটা তোমার হক, ইবাদত তাওহীদ বন্দেগী তোমার হক, ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা, আল্লাহ আমি যদি বলে থাকি তো তুমি তো জানো, আমি বলিনি, তুমি আমার মনের কথা জানো, আল্লাহ তোমার মনের কথা আমি জানি না, তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো, আমি তো এই কথা বলিনি। ওয়াকুনতু আলাইহিম শাহীদান মা দুমতু ফীহিম, যতদিন আমি ছিলাম ততদিন সাক্ষী ছিলাম, ফালাম্মা তাওয়াফাইতানি, যখন আমাকে গ্রহণ করে নিয়েছো, উঠিয়ে নিয়েছো, কুনতু আনতার রাকিব, তুমি জানো আল্লাহ এরা তৃতীয়বাদের মুশরিক হয়েছে, এটা আমি জানি না। তাহলে ঈসা আলাইহিস সালামও খবর রাখেন না যে খ্রিস্টানরা তিন খোদাই বিশ্বাসী, মুশরিক হয়ে পড়েছে। এইরকমই ফেরেশতাদেরকে, এই আয়াতে ফেরেশতাদের প্রসঙ্গ রয়েছে, সুম্মা ইয়াকুলুল মালায়েকা, অতঃপর ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বলবেন, আহা উলা ইয়াকুম কানু ইয়াবুদুন, এরাই কি তোমাদের পূজা করত, ইবাদত করত, আর তোমরা বলেছিলে নাকি, কালু, তখন ফেরেশতারা বলবে, সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি। জবাব দেখছেন, নবীর জবাব আর ফেরেশতার জবাব একই জবাব, তাই না? ঈসা আলাইহিস সালাম বলেছিলেন কালা সুবহানাকা মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, আর ফেরেশতারা বলছেন কালু সুবহানাকা, আল্লাহ তুমি পাক পবিত্র শিরক থেকে, পার্টনারশিপ থেকে, অংশীদার হওয়া থেকে তোমার কোনো অংশ নাই, তুমি পাক পবিত্র। সমস্ত দুর্বলতা কমজোরি পরিপূরক লাগে, সহায়ক লাগে, সমস্ত থেকে আল্লাহ তুমি পাক পবিত্র। আন্তা ওয়ালিও না মিন্দু নেহিম, এরা আমাদের বন্ধু নয় বরং তুমি আমাদের বন্ধু। আন্তা ওয়ালিও না, তুমি আমাদের বন্ধু, মিন্দু নেহিম এরা নয়, মিন্দু নেহিম এদের ছাড়া, এরাকে বন্ধু মনে করি না যারা মুশরিক। বলকানু ইয়াবুদুন আল জিন, বরং এরা জিন শয়তানের পূজা করত। ফেরেশতাদেরকে মালায়েকা কে আরব মুশরিকা আল্লাহ পাকের মেয়ে বলত, আল মালায়েকা বানাতুল্লাহ, আল্লাহ পাকের মেয়ে, আল্লাহ পাকের মেয়ে আলো, যেমন রানী, রানী ওই রকমই, রাজ পরিবার যেমন সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পায় তেমনই রানীও পাচ্ছে, তাই না? এইরকমই তারা আল্লাহ পাকের অংশীদার সাব্যস্ত করেছে ফেরেশতাদেরকে। আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন তখন বলে এরা আসলে শয়তানের পূজা করেছে, মানে শয়তান এদেরকে নিয়ে খেলা করেছে, শয়তান এদেরকে বিভ্রান্ত করেছে, যা কুপরামর্শ দিয়েছে, ওয়াসওয়াসা দিয়েছে সব মেনেছে। শয়তান বলেছে সরাসরি আল্লাহকে পাবি না, আল্লাহকে পেতে হইলে কাউকে শিখেছে যে রামকৃষ্ণ ধরতে হবে, কাউকে শিখিয়েছে যে গস কুতুব আব্দাল ধরতে হবে, ওলিয়া উলিয়া ধরতে হবে, কবর মাজার পীর ফকির ধরতে হবে, কাউকে শিখিয়েছে যে ফেরেশতাদেরকে ধরতে হবে, ওরা আল্লাহর মেয়ে। এইভাবে মুশরিক কাফের মানে এই শয়তানের পরামর্শ নিয়েছে এরা। আল্লাহ পাক বলছেন বলকানু ইয়াবুদুন আল জিন্না, ফেরেশতারা বলবেন জবাবে বরং এরা জিনের পূজা করত, মানে জিন শয়তানের পূজা করত। জিনদের মধ্যে মুমিন রয়েছে তাদের না, আকসারুম বে মুমিনুন, এদের অধিকাংশই জিনে বিশ্বাসী ছিল। আজকাল বহু মুসলিম যারা নামে মুসলিম জিনের মন্ত্রতন্ত্র বিশ্বাসী, জিনেরা যা বলে তাই করে, জিনদের পরামর্শ নিয়ে এলা চিকিৎসা করে, জিনদের সাহায্য নিয়ে জাদু করে, বান মারে। এরা জিনে বিশ্বাসী, এরা আল্লাহ বিশ্বাসী নাই। জিনেরা যদি বলে যে অমুক চুরি করেছে, ওকে চোর করে মারধর শুরু করে দিল। গত বছর একটা ঘটনা ঘটেছে কোন এক এলাকায় বাঙালি সমাজে, বাড়িতে চুরি হয়েছে, আর কোন ওই জিন শয়তানের পূজারী কোন গণককে জিজ্ঞাসা করেছে, বলছে যে অমুক বাড়ির লোকে চুরি করেছে, আর ওই বাড়ির এক ছেলেকে ধরে এমন মার দিয়েছে একেবারে হাত পা ভেঙে দিয়ে তাকে আসামি বানিয়ে দিয়েছে গ্রামের লোকেরা, সমাজের জালেমরা। এরা হচ্ছে জিনের পূজারী, যারা জিনদের পরামর্শে চোর সাব্যস্ত করে দেয় কাউকে। হ্যাঁ, জিনদের পরামর্শে জিনদের কথাই বলে যে অমুক চুরি করেছে, না হয় অমুক জায়গায় গেছে, তোমার হারিয়ে যাওয়া বস্তু ইত্যাদি। হ্যাঁ, গায়েব জানার কথা দাবি করে যে হ্যাঁ অমুক হুজুর অমুক মৌলানা বলতে পারে যে কে চুরি করেছে না করেছে, চাল পড়া দেয় ইত্যাদি। এসব হচ্ছে জিনদের পূজা, জিনদের পূজা। আল্লাহ বলছেন কি আকসার রহম বেহি মুমিনুন, এদের অধিকাংশই, অধিকাংশ মানুষ জিনে বিশ্বাসী, শিরক কুফরিতে বিশ্বাসী। ফালিয়াউমা লা ইয়ামলিকু বা'দুকুম লি বা'দিন নাফআ ওয়ালা দাররা, কিন্তু আজকে কিয়ামতের দিনে তোমাদের একে অপরের লাভ লোকসানের কোন মালিক নয়, কোন ক্ষমতা রাখে না, কেউ কারো উপকার করে দিতে পারবে না আর কারো ক্ষতি করতে পারবে না। এখানে ওয়া নাকুলু লিল্লাযিনা যালামু, আর যারা জালেম জুলম করেছে তাদেরকে আমি বলবো যুকু আযাবান নার, জাহান্নামের আযাবের শাস্তি ভোগ করো, আল্লাতি কুনতুম বিহা তুকাযিবুন, যে জাহান্নামকে তোমরা মিথ্যা মনে করতে। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদের কাছে সুস্পষ্ট আয়াত তেলাওয়াত করে পাঠ করে শোনানো হইত, কালু তখন তারা বলতো মা হাযা ইল্লা রাজুলুন ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম, এটা মক্কার মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। যখন তাদেরকে কোরআনে করিম তেলাওয়াত করে শোনাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এই মক্কার মুশরিকরা বলতো মা হাযা ইল্লা রাজুলুন, এতে একজন মানুষ আমাদের মাঝে ইয়াতিম হয়ে মানুষ হইল। ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ যে সব ইবাদত বন্দেগী পূজো পাঠ করত, ধর্মকর্ম করত, সেগুলোতে এত বাধা দান করতে শুরু করেছে। ওয়াকালু, আর এ কথাও বলতো মা হাযা ইল্লা ইফকুন মুফতারা, এই যে কোরআন কোরআন করছে না, এই কোরআন কোরআন সম্পর্কে ইশারা করে বলছে এই কোরআন মিথ্যা গড়ে নেওয়া ছাড়া আর কিছু নাই, মন গড়া মিথ্যা। মুফতারা মানে হচ্ছে মন গড়া, আর ইফকুন মানে হচ্ছে মিথ্যা, মন গড়া মিথ্যা কথা ছাড়া আর কিছু নাই, এ আল্লাহর বাণী নয়, আর আল্লাহর পক্ষ থেকে ওহি নাজেল হচ্ছে, এসব কথা মিথ্যা কথা। ওয়াকাল আল্লাযীনা কাফারু, আর কাফেররা বলতো লিল হাক্কে, সত্য সম্পর্কে, ইসলাম সম্পর্কে, দীন সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, লাম্মা জাআহুম, যখন তাদের কাছে সত্য আগমন করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ইন হাযা ইল্লা সিহরুম মুবীন, এটা হচ্ছে স্পষ্ট জাদু। এই মোহাম্মদ জাদু নিয়ে এসছে, যার ফলে স্বামী থেকে গেল, স্ত্রী বেরিয়ে গেল, মুসলিম হয়ে গেল, কারো স্ত্রী ইসলাম গ্রহণ করলো না, তার স্বামী মুসলমান হয়ে গেল, বাপ মা মুসলমান হয়নি, ছেলে মুসলমান হয়ে গেল, মেয়ে মুসলিম হয়ে গেল, এ তো জাদু। কারণ জাদুর একটা গুণ হচ্ছে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করা, স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটানো, আবার সম্প্রীতি ঘটানো, প্রেম ঘটানো, এসব হচ্ছে জাদুর একটা গুণ। আর এই গুণ দিয়ে মানুষকে ভুল বুঝাইতো যে কোরআনের মধ্যেই গুণ পাওয়া যাচ্ছে, সুতরাং কোরআন আল্লাহর কালাম নয়, মিথ্যা কথা। এ আসলে জাদু, সেজন্য দেখা যায় স্বামী স্ত্রীতে বিচ্ছেদ ঘটে যাচ্ছে, বাপ মা এরকমের বিচ্ছেদ ঘটে যাচ্ছে, ছেলে মুসলিম হয়ে যাচ্ছে, পরিবার থেকে ছেলেরা বেরিয়ে চলে যাচ্ছে, অথচ মুরব্বীরা আছে, মুরব্বীরাকে মানে না। ওয়াকাল আল্লাযীনা কাফারু ইল হাক্কা লাম্মা জাআহুম, যখন তাদের কাছে সত্য আগমন করেছিল, কাফেররা বলেছে ইন হাযা ইল্লা সিহরুম মুবীন, এটা তো হচ্ছে একমাত্র স্পষ্ট জাদু। ওমা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা ওমা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীর, আল্লাহ পাক আরব মুশরিকদের সম্পর্কে, মক্কার কুরাইশদের সম্পর্কে বলছেন যে এদের মাঝে এর পূর্বে কোন কিতাবও দিনি, যে কিতাব পড়েছে তারা সেই ধর্মীয় জ্ঞানের ভিত্তিতে কোনো কথা বলছে, বড় মন করা কথা বলছে, আর এর পূর্বে কোন নবী রসুলও পাঠায়নি। অমা আতাইনাহুম মিন কুতুবিন, তাদেরকে কোন কিতাবও দিনি, গ্রন্থও দিনি, ইয়াদ রসুনা, যা তারা চর্চা করে, পড়াশোনা করে। অমা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযীর, আর হে নবী, তোমার পূর্বে কোন সতর্ককারী নবীও পাঠায়নি মক্কায়, মক্কায় আর কোন নবী আসেনি। ইব্রাহিম আলাইহিসসালাম, ওই যে ইসমাইল আলাইহিসসালামকে রেখে গিয়েছিলেন নবী হিসেবে, তারপরে দীর্ঘ কয়েক হাজার বছর পর্যন্ত আরব এই উপদ্বীপে কোন নবী আসেন। মুসা, ঈসা, ইয়াহিয়া, জাকারিয়া, ঈসা, আম্বিয়া, রসুলগণ এসেছেন, এত সব শাম দেশে এসেছেন, কিন্তু এই আরব মক্কা, মক্কার আশেপাশে আরব উপদ্বীপে কোন নবী, কোন সতর্ককারী আসেনি। ওয়াকাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওয়াকাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওই লোক সব লোকেরা যারা এদের পূর্বে ছিল তারাও মিথ্যা প্রতিপন্ন করেছিল। এ মক্কার মুশরিকরাই শুধু মিথ্যা মনে করেনি, আগের নবী রসুলের জামানায় যারা কাফের ছিল তারাও মিথ্যা মনে করেছে। অমা বালাগু মেশারামা আতাইনাহুম, আর শুনে রাখো, আগের লোকেরা যারা নবী রসুলকে মিথ্যা মনে করেছে তারাও মানুষ ছিল, আর এই মক্কার লোকেরা তারাও মানুষ, কিন্তু এই দুই শ্রেণীর মানুষের মাঝে ক্ষমতার দিক থেকে, শক্তির দিক থেকে অনেক পার্থক্য। আগের জাতিকে যা দিয়েছিলাম তার দশ ভাগের এক ভাগ এদেরকে দিনি আয়ুর দিক থেকে। আগের জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, 1200-1300 বছর বেঁচেছে, তাই না? আর আরব মুশরিকরা 50-60-70-80-90-100, খুব বেশি তো, তাই না? তাহলে দশ ভাগের একবারও কম হচ্ছে না। তাই আল্লাহ পাক এত কথা বলেছেন, অমা বালাগু মেশার মা আতা, শুধু আয়ুর ক্ষেত্রে না, ধন সম্পদের ক্ষেত্রেও, শক্তিশালী হওয়ার ক্ষেত্রেও, আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায় এসব কি এত শক্তিশালী করা হয়েছিল যে আজকে থেকে 7000-8000 বছর আগে যদি তারা পাহাড় কেটে কেটে ঘর নির্মাণ করতে পারত, আর এত শক্তিশালী জাতি, এত লম্বা চওড়া জাতি ছিল, আর কত শক্তিশালী তারা ছিল। আমাদের গায়ে যে শক্তি আছে তার চাইতে 50 গুণ বেশি তাদের শক্তি ছিল। তাই আল্লাহ পাক বলছেন, অমা বালাগু মেশারা মা আতাইনাহুম, এদেরকে যা দিয়েছি, মা আতাই, তাদেরকে যা দিয়েছিলাম তার দশম অংশ এরা পৌঁছেনি। মেশার, আশারা মানে দশ, আর মেশার মানে দশম অংশ। তাহলে এদের, ওদেরকে, আগের জাতিদেরকে যা আমি দিয়েছিলাম, শক্তির ক্ষেত্রে হোক, আর আয়ুর ক্ষেত্রে হোক, আর ক্ষমতার ক্ষেত্রে হোক, বিচক্ষণার ক্ষেত্রে, বিচক্ষণতার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, যা আমি দিয়েছিলাম তার দশ ভাগের এক ভাগও পৌঁছেনি এরা, এই মক্কার লোকেরা। ফাকাযযাবু রসুলি, কিন্তু তারা আমার রসুলগণকে মিথ্যা মনে করেছে। ফাকাইফা কানা নাকির, তখন আমার শাস্তি কতই না ভয়ানক ছিল। নাকির মানে আজাব, ফাকাইফা কানা নাকির, রে আছে না রায় কাসরা, আসলে ছিল নাকিরি মানে আজাবি। ফাকাইফা কানা, কেমন ছিল তখন আমার আজাব, আমার আজাবের স্বাদটা, মজাটা কেমন ছিল, আল্লাহ পাক বলছেন। কুল হে নবী, তুমি বলে দাও, ইন্নামা আয়েদুকুম বিওয়াহিদা, মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাগল বলত, জাদুকর বলত, তখন আল্লাহ পাক নবীকে বললেন তাদেরকে একটা প্রস্তাব পেশ করো। কুল হে নবী বলে, ইন্নামা আয়েদুকুম বিওয়াহিদা, তোমাদেরকে একটা কথা বলছি, বিওয়াহিদা মানে বিকালিমাতিন ওয়াহিদা, একটা তোমাদেরকে কথা বলছি, একটা অনুরোধ করছি, কি আনতাকুমু লিল্লাহি মাসনা ফুরাদা, তোমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ওয়াস্তে, আমরা বলি না যে আল্লাহর ওয়াস্তে এই কাজটা করেন, আল্লাহর ওয়াস্তে তোমরা দুই দুইজন দাঁড়িয়ে যাও অথবা এক এক একজন একজন করে দাঁড়িয়ে যাও, ফরাদা মানে ফারদান ফারদান, মাসনা মানে ইসনাইন ইসনাইন, দুই দুইজন করে দাঁড়াও অথবা একজন একজন করে দাঁড়াও, পৃথক পৃথক দাঁড়াও, সুম্মা তাতাফাক্কারু, তারপরে একবার নির্জনে একা একা হয়ে চিন্তা করে দেখো, একবার সলা পরামর্শ করে দুজন তিনজন করে মিটিং করে আবার চিন্তা করে দেখো, ভালো করে চিন্তা করে দেখো, মা বে সাহেবকু মিন জিন্না, তোমাদের সাথী কি কোনো পাগলামি আছে, তোমাদের সাথী মোহাম্মদ কি পাগল, সুস্থ মস্তিষ্কে একটু বিবেক বিবেচনা করো তো দেখি, একা একবার চিন্তা করে দেখবে নিরপেক্ষ হয়ে যে মোহাম্মদ কি কোনোদিন পাগল ছিল না, তার মধ্যে কোন পাগলামি পাওয়া যাচ্ছে, আবার দুইজন তিনজন একসাথে বসে ভালো করে সুস্থ মস্তিষ্কে ইনসাফের নীতি নিয়ে ন্যায় নীতি অবলম্বন করে চিন্তা করে দেখো তো দেখি, যে তোমাদের সাথী মানে তোমাদের কাছে যে ইসলামের দাওয়াত নিয়ে এসছে তিনি কি আসলে পাগল, মা বে সাহেবুক মিন জিন্না, তোমাদের সাথীর মধ্যে কোন রকমের পাগলামি নেই, তিনি পাগল নন, উন্মাদ নন, ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম, তিনি তো একমাত্র তোমাদের জন্য সতর্ককারী, সাবধান করছেন, শুধু সাবধান হয়ে যা, দেখো তোমাদেরকে এখনো বলে দিচ্ছি, তোমাদেরই এতে কল্যাণ রয়েছে যদি শোনো তাহলে, বাইনায়াদাই আযাবিন শাদীদ, কঠোর শাস্তির সামনে মানে কঠোর শাস্তির পূর্বে তিনি সতর্ক করার জন্য এসেছেন, যদি সতর্ক সাবধান না হয়ে যাও তাহলে সামনে তোমাদের কঠোর শাস্তি আসছে, আল্লাহ পাকের আযাব, দুনিয়ার আযাব, বদরের আযাব আল্লাহ দিলেন, মক্কা বিজয়ের পরে যে তাদের উপরে আযাব, হুনাইন তাইফ বিজয় হলো, আর মুশরিকরা কোথায় যে নিশ্চিহ্ন হয়ে চলে গেল, এগুলো হচ্ছে দুনিয়ার আযাব, আর বাকি আখেরাতের আযাব তা তো আছে, বদরে যখন 70 জনকে কুয়ায় ফেলা হইল কাফেরদের লাশ, আর সেই সময় যে আযাব শুরু হইল আর চলতে আছে আর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, আর জাহান্নামে চিরকাল চলতে থাকবে, কোনদিন জাহান্নাম থেকে কাফের মুশরিক বিধীন বিধর্মী বেরোবে না, এই আযাব, তার পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে সতর্ক করার জন্য এসেছিলেন, কুল হে নবী বলে দাও, মা সাআলতুকুম মিন আজরিন ফাহুয়া লাকুম, তোমাদের কাছে যদি কোনো পারিশ্রমিক তলব করি ফাহুয়া লাকুম, সেটা তোমাদের জন্য, অন্য জায়গায় আল্লাহ বলেছেন যে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক তলব করি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারো কাছে পারিশ্রমিক তলব করেননি, যে তোমাকে ইমানের দাওয়াত দিচ্ছি, ভালো আখলাক চরিত্রের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছি, কিছু ইসলাম শিখাচ্ছি, দাও তুমি এতটা পয়সা দাও, কখনো করেননি, করেছেন, কারো কাছ থেকে নেননি, তো আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য জায়গায় বলেছেন আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না, এখানে আল্লাহ পাক অন্য ভঙ্গিমে বলছেন তোমাদের কাছে যদি কোনো পারিশ্রমিক চাই তাহলে সেটাও তোমাদের জন্য, আমরা অনেক সময় এরকম বলি, সাপোজ মানে ধরেই নিন, ধরে নিন যে আপনার কাছে যদি কিছু চাই তো সেটা আপনার, আমার না, বুঝলি না, আপনি আসেন আসেন ইসলামিক সেন্টারে, যেমন বলছি আমি ইসলামিক সেন্টারে আসেন, যদি কোনোদিন কিছু চাই তো সেটা আপনার, মানে আমি নেব না কিছু আপনার কাছে, না নিয়েছি আপনাদের কাছে, কে বলতে পারবেন জাকরিয়াল নিয়েছি, আর তারপরে এক বিদাতি মোল্লারা কেন বলে যে এরা পয়সা নেই, কার কাছে পয়সা নিয়েছি, না বিদাতি মোল্লাই দিয়েছেন, না আল্লাহ পাক যাদের হেদায়েত করেছে তারাই দিয়েছে, না চেয়েছি, তাহলে এটা মিথ্যা ঘটনা নয়, শয়তানদের মিথ্যা ঘটনা, কুল হে নবী বলে দাও, মা সাআলতুকুম মিন আজরিন ফাহুয়া লাকুম, তোমাদের কাছে কোন পারিশ্রমিক যদি আমি চেয়ে থাকি ফাহুয়া লাকুম, সেটা তোমাদের, আমার নয়, আমি নেব না তোমাদের কাছে, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক তো আল্লাহ পাকের কাছে, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন শাহীদ, এবং সে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর প্রত্যক্ষদর্শী, সবকিছুই তিনি দেখছেন, শাহীদ মানে সবকিছুর ওপর তিনি প্রত্যক্ষবান, কুল হে নবী বলে ইন্না রব্বি ইয়াকযিফু বিল হাক্কি আল্লামুল গুয়ুব, নিশ্চয় আমার প্রতিপালক ইয়াকযিফু বিল হাক, সত্যকে ছুঁড়ে মারেন বাতিলের উপর, আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে হককে বাতিলের উপর কি দেন, ছুঁড়ে দেন, যখন ছুঁড়ে দেন যিনি হচ্ছেন আল্লামুল গুয়ুব, সবকিছুর গায়েব অদৃশ্য সম্পর্কে জ্ঞানী, তিনি জানেন যে এই বাতিলকে ধ্বংস করতে হইলে কত শক্তিশালী হক লাগবে, আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে একটা আসছে মিসাইল আসছে, সেটাকে বাধা দেওয়ার জন্য নষ্ট করার জন্য প্যাট্রিয়ট কত বেগের লাগবে আর কত ক্ষমতার লাগবে, সেটা যদি মানুষ আবিষ্কার করতে পারে, আল্লাহ জানেন না, তো আল্লামুল গয়ুব এই জন্য বলা হয়েছে, তিনি আল্লামুল গয়ুব, তো আল্লাহ তাআলা বললেন হককে বাতিলের উপর ছুঁড়েন, যেমন অন্য আয়াতে বলেছেন ফায়াদ মগহু, তারপরে বাতিলকে নিশ্চিহ্ন করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকের শক্তি পাঠিয়ে বাতিলকে 360 মূর্তির কাবার চারিদিকে পূজাকে এমন ছিন্ন ভিন্ন করলেন ফায়দা হওয়া জাহেক, নিশ্চিহ্ন হয়ে গেল একবারে। এইরকমই আপনি আমি কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের দাওয়াতের কাজ করেন, দেখবেন যে বাতিল ধীরে ধীরে সরে যাবে, বাধ্য হবে সব। আপনার মধ্যে ইখলাস যদি থাকে, আন্তরিকতা থাকে আর নিষ্ঠার সাথে মেহনত করেন, পরিশ্রম করেন, তো বাতিল অবশ্য সরে যাবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। আল্লাহ পাক বলেছেন কুল হে নবী, বলে যা আল হাক্কু, এখানেও আল্লাহ পাক এইরকম একটি আয়াত বলেছেন যা আল হক, সত্য আগমন করেছে। অমায়ুব দেউল বাতিল অমায়ুব, আর বাতিলের আবির্ভাব ঘটবেন আব্দা আয়ুব দেও মানে শুরু হওয়া, শাব্দিক অর্থ, আর ইয়ঈদ আদা ইয়ঈদ মানে ফিরে আসা। এখন অর্থ করেন হে নবী, বলে যা আল হক সত্য আগমন করেছে, সত্য এসে গেছে, অমায়ুব দেউল বাতিল, সুতরাং বাতিলের আবির্ভাব ঘটবে না, আবার হক চলে আসার পরে বাতিলের আবার নতুন করে আবির্ভাব ঘটবে না, অমায়ুব আর বাতিলের পুনরাবৃত্তিও হবে না, বাতিলের পুনরাবৃত্তি হবে না, বাতিল চলে গেছে কিন্তু হককে হকের পথে অটল থাকতে হবে। হক যখন ঠান্ডা হয়ে গেছে, সত্যের দাওয়াত ঠান্ডা হয়ে গেছে, তখন বাতিল ময়দান খালি পেয়ে দখল করে ফেলেছে, যেখানে তৌহিদ থেকে শূন্য হয়ে গেছে, তৌহিদ দুর্বল হয়েছে, শিরক জায়গা দখল করে ফেলেছে, যেখানে সুন্নাত দুর্বল হয়ে গেছে, বিদআত দখল করে ফেলেছে। জি, এর উদাহরণস্বরূপ যদি জানতে চান, দেখতে চান দুটি একটি, তাহলে দুটি একটি উদাহরণ দিয়ে বুঝালে বুঝতে পারবেন। সালাম ফিরার পরে সুন্নতি জিকির আজকার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, আমাদের সমাজ থেকে যখন এই সুন্নত নবীর আদর্শ হ্রাস পেয়েছে, সরে গেছে, তখন বিদাতি মোনাজাত ধরে নিয়েছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, ইখলাস আন্তরিকতার সাথে আল্লাহর সামনে দাঁড়িয়েছি, এই হয়তো আমার শেষ নামাজ, আর হয়তো নামাজ পাবো না, এবং নবীর তরিকায় আমাকে নামাজ পড়তে হবে, এই এই জিনিসগুলো যখন দুর্বল হয়ে গেছে, তখন নামাই তোর বিদাত, আর ইত্তাদাই তো বিহাজাল ইমামের বিদাত, আর আনা ইমামুল্লিমান হাজার অমাল্লামী হাজুরের বিদাত শুরু হয়ে গেছে। বুঝতে পেরেছেন? যখনই আল্লাহ পাকের তৌহিদের দাওয়াত দুর্বল হয়ে গেছে, তখন কবর মাজার পূজা ময়দান খালি পেয়ে দখল করে ফেলেছে। যখন কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামের দাওয়াত দেওয়া আমাদের সহি আকিদার ভাইয়েরা যখন ছেড়ে দিয়েছে অথবা দুর্বল হয়ে গেছে, তখন বিদাত পন্থীরা ময়দান খালি পেয়ে দখল করে ফেলেছে। কুল হে নবী, বলে দাও ইন দলালতু, আমি যদি পথভ্রষ্ট হয়ে যাই, ফাইন্নামা আদিল্লু আলা নাফসি, তাহলে আমার এ পথভ্রষ্ট হওয়া আমার ক্ষতি সাধন করবে, আলা নাফসি আমার ওপর বর্তাবে, মানে আমার ক্ষতি হবে, তোমাদের কি ক্ষতি, আমি যদি গুমরা হই তাহলে আমার ক্ষতি হবে। ওয়াই নেহে তাদাই তো, আর যদি আমি হিদায়ত প্রাপ্ত হই, আমি সঠিক পথের পথিক হই, ফাবেমা ইউহা ইলাইয়া, তাহলে এই হিদায়ত আমার ওপর যে ওহি করা হয়েছে এর বদৌলতে আমার এটা কৃতিত্ব নাই। তাহলে এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি নমনীয়তা শেখানো হয়েছে, যে যদি গুমরা হয়ে যায় তাহলে এই গুমরাহির পরিণাম আমাকে ভুগতে হবে, তাহলে আমি যদি ভুল পথে চলি আমাকে শাস্তি পেতে হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে, সুতরাং আমি গুমরা হতে চাই না। আর যদি আমি হেদায়তের ওপর থাকি তো এটা আমার কারনামা নয়, যে আমি খুব বিরাট মানুষ, আর এটা আমার পক্ষ থেকে না, এটা কার পক্ষ থেকে, আল্লাহর ওহি থেকে। ফাবেমা ইউহা ইলাইয়া বা ইউহিয়া ইলাইয়া রব্বি আছে, ইউহিয়া না, ফাবেমা ইউহিয়া ইলাইয়া রব্বি, মারুফের সেগা মজহুল না, তা আমার রব আমার কাছে যে ওহি করেছেন, এই আমার রবের ওহির বদৌলতে আমি হেদায়ত পেয়েছি। যদি আল্লাহ পাক ওহি না করতেন তাহলে আমি হেদায়ত পেতাম না। ইন্নাহু সামিউন করিব, নিশ্চয়ই আল্লাহ পাক সবকিছু শোনেন এবং অত্যন্ত তিনি নিকটবর্তী। আল্লাহ পাক শোনার দিক থেকে, বান্দার হেফা নেক বান্দাদের হেফাজতের দিক থেকে, আর সৎ অসৎ সবার আল্লাহ পাক রব্বুল আলামিন সবার সম্পর্কে জ্ঞান রাখার দিক থেকে, আর আল্লাহ পাক পরিবেষ্টনের দিক থেকে, আল্লাহর ক্ষমতার বাইরে কোন শক্তি যেতে পারে না, এ সমস্ত দিক থেকে আল্লাহ পাক নিকটবর্তী, কিন্তু আল্লাহ পাক সত্তাগত দিক থেকে তার আরশে আজিমের উপরে আছেন, আরশে আজিমের থেকে তিনি নিকটবর্তী। কখনো আল্লাহ নিকটবর্তী মানে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা এর অর্থ নয়, আল্লাহ আরশে আজিমও আছেন আর বান্দার নিকটবর্তীও আছেন। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এর উদাহরণ কি দিয়েছেন জানেন? সময় শেষ হয়ে যাচ্ছে। তিনি বলছেন যে চন্দ্র, চন্দ্র এত দূর বিশাল আকাশে এত দূরে আছে, তারপরেও মুসাফির যত দূর চলে যাক না সেখানে চন্দ্র, সৌদি আরবে আছেন আজকে, তাই না? আজকে যেই সামনে রাত্রে চন্দ্র দেখবেন, আপনি এখান থেকে 10,000 কিলোমিটার দূর কোথাও চলে কানাডা চলে যান, জাপানে চলে যান, সেখানে গিয়ে দেখবেন চন্দ্র ওই সামনেই, তো পূর্ণিমার চাঁদ ওখানে, তাই না? এমন নয় যে 10,000 কিলোমিটার দূর চলে এসে যেন চন্দ্র এখন অনেক ডিস্টান্সে চলে গেছে, এরকম মনে হচ্ছে? তার আল্লাহ পাকের একটি সৃষ্টি আল্লাহর সামনে ক্ষুদ্র সৃষ্টি চাঁদ, এই চন্দ্র আল্লাহ পাকের ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর সামনে, সেটা যদি আকাশে থাকা সত্ত্বেও, এত দূরে থাকা সত্ত্বেও মনে হচ্ছে মুসাফিরের নিকটে, আমার নিকটে, আপনার নিকটে, তার রব্বুল আলামিন আরশ আজিমেও আছেন আর বান্দার নিকটেও আছে। তারপর আল্লাহ পাক বলছেন, ওয়ালাও তারা ইদফাজেউ, হে নবী তুমি যদি দেখতে ওই কিয়ামতের দৃশ্য, আর দেখবে ইদফাজেউ যখন মানুষ ঘাবড়িয়ে যাবে, ভয়ে ভীত হয়ে যাবে, ফালা ফাওতা, তখন কোন অব্যাহতি পাবে না, ফওত মানে ছুটে যাওয়া, এই জন্য মানুষের এন্তেকালকে ফওত বলা হয়, এখন দুনিয়া থেকে ছুটে আপনার হাত ছাড়া হয়ে গেছে, স্বামী ছিল স্ত্রী ছিল মারা গেছে, ফওত হয়ে গেছে মানে হাত ছাড়া হয়ে গেছে, এই জন্য এন্তেকালকে ফওত হওয়া বলা হয় আরবিতে বা উর্দুতে। আল্লাহ বলছেন ফালা ফওতা, তখন ছুটে যেতে পারবে না, কিয়ামতের দিনে যখন মানুষ ঘাবড়িয়ে যাবে, ফালা ফওতা, তখন ঘাবড়িয়ে যে পালিয়ে যাবো আর বেঁচে যাবো, যেমন আল্লাহ না করে কোন জায়গায় যদি আগুন লাগে তখন কি হয়, মানুষ ঘাবড়িয়ে যায়, হ্যাঁ ভয়ভীত হয়, তখন কি করে, পলাতক অবস্থা, ছুটাছুটি করে, অনেকে পালিয়ে বেঁচে যায়, ঠিক না? কিয়ামতের মাঠে ভীত সন্ত্রস্ত ভয়ভীত হয়ে বাঁচতে পারবে না, ছুটে যেতে পারবে না, আল্লাহ বলছে ফালা ফওতা, সেখানে পালিয়ে যেতে পারবে না, অব্যাহতি পাবে না। ওয়া উখিজু মিন মাকানিন করিব, আর তাদেরকে ধরে নেওয়া হবে অত্যন্ত নিকটবর্তী স্থান থেকে, এমন নয় যে অনেক দূর থেকে তাড়া করে আসছে পালিয়ে যেতে হয়তো পারবো না, মিম্মাকানিন করিব, যে কোনো জায়গা থেকে ধরে নাও, মিম্মাকানিন করিব, যে কোনো জায়গা থেকে নিকটবর্তী স্থান থেকে ধরে নাও। ওয়াকালু, সেই সময় কাফেররা বলবে, পাপীরা বলবে, আমান্না বিহি, আল্লাহর প্রতি আমরা ইমান নিয়ে আসলাম, কিয়ামতের দিনে ইসলাম গ্রহণ করবে, বুঝছেন, কবর মাজার পূজারী কিয়ামতের দিনে তোবা করবে, আর শিরিক করবো না, বেনামাজি সেদিন বলবে আজকে নামাজ পড়ব, কর্মজগৎ, কর্মজগৎ শেষ হয়ে গেছে, এটা বুঝে নিলে আর এই ভুল হইত না, নামাজে গাফিলিত হইত না, দুনিয়া কর্মজগৎ নামাজ পড়ার জগৎ, আখেরাত নামাজ পড়ার জগৎ নাই, কবরে গিয়ে বলবেন যে ফেরেশতা নামাজ পড়তে দাও, নামাজ পড়ো, চলবে? চলবে না, কবরে চলবে না, তোমার আখেরাতে কি চলবে? আল্লাহ তাই বলছেন, সেই সময় বলবে কালু, তারা বলে আমান্না বিহি, ইমান নিয়ে আসলাম আল্লাহর উপর, ও আন্না লাহুম আত-তানাউশু মিন মাকানিন বাঈদ, এই তানাউশ মানে হচ্ছে ধারণ করা, ধরা, হ্যাঁ ধরা, যাকে নাগাল বলতে পারে, নাগাল বলে না, নাগাল, নাগা, আমার নাগালে মানে আমি ধরতে পারবো নাগালে, ও আন্না লাহুম আত-তানাউশু, তাদের নাগালে কি করে আসতে পারে এই ইমান, মিন মাকানিন বাঈদ, দূরের জায়গা থেকে, দুনিয়া ইমান নিয়ে আসতে হতো দুনিয়াতে, দুনিয়া থেকে আখেরাতে চলে গেছে, হাশরের মাঠে ইমান নিয়ে আসছে, তাহলে দুনিয়ার জিনিস যেটা ইমান, দুনিয়ার জিনিস সেটা কি করে ধরবে, বুঝতে পেরেছেন? এবার আল্লাহ বলছেন ওয়া আন্না লাহুম আত-তানাউশু, তারা কি করে নাগালে পাবে বা ধরতে পারবে, মিম্মাকানির বাঈদ, দূরের স্থান থেকে, দূরের জায়গা থেকে, আখেরাত অনেক দূরে পৌঁছে গেছে, আর আমলের জগৎ নেই, নামাজ রোজা হজ যাকাতের জগৎ নেই, ইমানের জগৎ নেই, ইমানের জগৎ তো দুনিয়াতে ছুটে গেছে, এত দূরে চলে গেছে আর পাবে না। আল্লাহ বলছে ওয়াকাদ কাফারু বিহি মিন কাবুল, অথচ তারা এর পূর্বে কুফরি করেছিল, মানেনি নামাজ রোজা, মানেনি ইসলাম, মানেনি কোরআন, মানেনি, ওয়া ইয়াকযিফুনা বিল গায়বি মিন মাকানিন বাঈদ, এবং তারা না দেখে দূরের স্থান থেকে, দূরের জায়গা থেকে কথা ছুঁড়ত, মানে অনুমান ভিত্তিক কথা বলতো, এর হুজুরদের কথা এগুলো, আর এক একজনের এক এক রকম কথা, কোনোটাই মানি না, বলেন এক শ্রেণীর লোকেরা, এরা অনুমান ভিত্তিক কথা ছাড়ত, সেই জন্য এরকম গুনাহ পথভ্রষ্ট হয়েছে। তাহলে অনুমান ভিত্তিক দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো কথা বলাও জায়েজ না, আর কোনো কর্ম করাও জায়েজ নেই, এলেমের ভিত্তিতে, ভালো জ্ঞানের ভিত্তিতে, কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাকে আমল করতে হবে, ইমান নিয়ে আসতে হবে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াহিলা বাইনা বাইনা মা ইয়াশতাহুন, তাদের মনের কামনার বিপরীত তাদের সামনে প্রাচীর সৃষ্টি করে দেওয়া হবে, হাসরের মাঠে বিচার দিবসে তাদের মনের কামনা বাসনার সামনে প্রাচীর সৃষ্টি করে দেওয়া হবে, কামা ফয়েলা বি আশিয়াইহি মিন কাবলু, যেমন তাদের অনুরূপ মানুষদের সঙ্গে এর পূর্বে এইরকমই করা হয়েছে, ইন্নাহুম কানু ফি শাক্কিম মরিব, কারণ এরা বড়ই সংশয়পূর্ণ সন্দেহে পতিত ছিল, এখন এই এই তফসিরটা শুনেন শুধু, ওয়াহিলা বাইনাহুম ওয়া বাইনা মা ইশতাহুন, তাদের মনের যে কামনা বাসনা তার মাঝখানে প্রাচীর সৃষ্টি করে দাও। মনের কামনা বাসনা একটা হচ্ছে যে মুসলিম হয়ে যাবে, এখন মমিন হয়ে যাব, নামাজি হয়ে যাব, ধার্মিক হয়ে যাব, এই আশা পূরণ হবে না, প্রাচীর সৃষ্টি হয়ে গেছে, দুনিয়া চলে গেছে, দুনিয়া আখেরাতের মাঝখানে আড় তৈরি হয়ে গেছে, এই একটা হচ্ছে প্রাচীর বোঝানো হয়েছে। আর একটা মনের কামনা বাসনা হবে জান্নাত পাবো, সুখ পাবো। তো মনের যে কামনা বাসনা সুখ শান্তি, সুখ শান্তির সামনে আর প্রাচীর সৃষ্টি করে দেওয়া হবে, সুখ শান্তি পাবে না, বরং জাহান্নামের অধিবাসী হবে। ওসাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।